السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. الله پاک رب العالمين رزبتي پرشان ساجي. الله پاک رب العالمين قرآن كريم نازل کرچن، ابن قرآن كريم দি আল্লাহ পাক আমাদের মতো অসংখ্য মানুষ এবং জিনকে তাদের অন্তরকে আলোকিত করেছেন। কোরআনে কেরিম দি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এক শ্রেণীর মানুষকে তাদের জীবনকে আলোকিত করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন, ঠিক তেমনি যারা কোরআনে কেরিমকে অস্বীকার করেছে, কোরআনে কেরিমের বিধিবিধান আল্লাহর এই সিলেবাসের বাস্তবায়ন করেনি বা বিশ্বাস করেনি, বিশ্বাস করলেও তা মেনে চলেনি, আল্লাহ পাক তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন, লাঞ্ছিত অপদস্থ করেছেন। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। নিঃসন্দেহে আল্লাহ পাক এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বহু জাতিকে উপরে উঠিয়েছেন, সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাকের সন্তুষ্টি তারা হাসিল করেছে। সমস্ত রকমের বিপদ, যেই বিপদ তাদের সর্বনাশ করে, তাদের ভবিষ্যৎকে অন্ধকার করে, আর আখেরাতের জীবন হচ্ছে আসল জীবন। তারপরে আল্লাহ পাক নেক লোকদেরকে দুনিয়া থেকে বঞ্চিত রাখেন না। আল্লাহ পাকের কিতাবে বাস্তবায়নকারীদেরকে দুনিয়াতেও মানসিক সার্বিক আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিয়ে থাকেন, অল্পতেই আল্লাহ পাক তাদেরকে সন্তুষ্ট করে থাকেন। ওয়াযাউ বিহি আখারিন, এবং এই কোরআনে কেরিম দিয়ে বহু জাতিকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেছেন। সালাত এবং সালাম নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, তার প্রতি কোরআনে কেরিম নাজিল করেছে। কোরআনে কেরিম নাজিল করে, এই কোরআনে কেরিম তার প্রতি নাজিল করে আল্লাহ পাক তাকে শেষ রাসূল করেছেন, সমস্ত বিশ্বজাহানের মানুষের জন্য তাকে হিদায়তকারী, সুসংবাদদাতা, মুবাশশির ও নাজির, সতর্ককারী করে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যারা মেনে নিয়েছে ভাগ্যবান হয়েছে, একই শহরের মানুষ, মক্কার মানুষ যারা মেনে নিয়েছে তারা ভাগ্যবান হয়েছে, তাদের নামের সাথে কিয়ামত পর্যন্ত রদিয়াল্লাহু আনহু চলতেই থাকবে। আবু বকর, উমর, উসমান, আলী আর সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু আনহু আজমাইন, মুহাজিরিন, আনসার, আর যারা অস্বীকার করেছে আবু জাহাল, আবু লাহাব, তাদের নাম নেওয়ার তাদের বংশধর নেই, তাদের দোয়া দেওয়া তো দূরের কথা, তাদের সুনাম করা তো দূরের কথা। আজকে তাফসীর হবে সূরাতুল হিজরের। সূরাতুল হিজর এই সূরা দ্বিতীয় আয়াত থেকে শুরু হচ্ছে, ১৪তম পারা। এই সূরার নাম সূরাতুল হিজর। হিজর নামকরণ হয়েছে এই সূরার আয়াত নম্বর ৮০তে আসহাবুল হিজরের কথা উল্লেখ করা হয়েছে, হিজরের অধিবাসী। হিজর এখানে বলা হয়েছে তাবুক এলাকার আল ওলা একটি শহর রয়েছে, তার আশেপাশে সামুদ জাতি প্রাচীন যুগে তাদের নবী আল্লাহ পাক প্রেরণ করেছিলেন সালে আলী সালামকে, তারা অস্বীকার করেছিল, তাদের জন্য আল্লাহ পাক মৌজেজা নিদর্শন পাঠিয়েছিলেন, উস্ত্রী নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহ, আল্লাহর স্ত্রীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তারা অস্বীকার করেছিল, সে স্ত্রীকে জবাই করে দিয়েছিল এবং আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল, রাসূলের অবাধ্য হয়েছিল, আল্লাহ পাক ওই এলাকা এই জাতিকে ধ্বংস করেছিল, ওদের কথা আলোচিত হয়েছে এই সূরাই। এই সূরা আয়াত নম্বর ৮০তে ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, এই হিজর থেকে নামকরণ হয়েছে সূরা, সূরা হিজর। এই হচ্ছে এক হিজর। আর এক হিজর বলা হয় হিজরে ইসমাইলকে, যার অপর নাম হচ্ছে হাতিম। হিজরে ইসমাইলকে জানেন, হিজরে ইসমাইল কোন জায়গাটিকে বলা হয়? কাবার চারটি কোণার নাম রয়েছে, একটি হচ্ছে রুকনে স্বামী, হিজরের হাতিমের একটা দিকে, আর একটা হচ্ছে রুকনে ইরাকি। এই দিকটা ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদের ওপর কায়েম নেই। ইব্রাহিম আলী ইসলামের যে বুনিয়াদে একটু কাবা বড় ছিল, এই হাতিমটাও তাতে সামিল ছিল। কোরাইশদের হালাল পয়সা যখন কমে যায় তখন ছোট করে দেয় ওটাকে, ওই জায়গায় ঢুকে কিছুটা উঁচা করে যে ঘেরা আছে, এটা হচ্ছে হাতিম। এর অপর নাম হচ্ছে হিজর বা হিজরে ইসমাইল। হিজর মানে বেড়া বা ঘেরা, হিজর মানে সুরক্ষিত স্থান। সূরা ফুরকান হিজরা মাহজুরা এই শব্দটি ব্যবহৃত হয়েছে। অপরদিকে দুটো কোনা রয়েছে ইয়ামানের দিকে, এই দুটোর একটিকে বলা হয় রুকনে ইয়ামানি, আর একটাও রুকনে ইয়ামানি, কিন্তু ওইখানে যেহেতু হাজিরা আসওয়াদ আছে, হাজিরা আসওয়াদে আসার আগে যে কোনাটি সেটা রুকনে ইয়ামানি বলা হয়, যেটা স্পর্শ করতে হয় সুন্নাত তওয়াফকারীদের জন্য, কিন্তু সেখানে চুমা দেওয়া সহি নয়, বিদাত। আর হাজারে আসওয়াদ যেখানে কালো পাথর রয়েছে, এখানে চুমা দেওয়া সম্ভব হলে চুমা দিবে, চুমা দেওয়া সম্ভব না হলে স্পর্শ করে চুমা দিবে। তো এই হচ্ছে রোকন। তো রোকনে শামী আর রোকনে ইরাকের মাঝখানে রয়েছে যে ঘেরাটা, এই ঘেরাটা কাবারই একটা অংশ, একে বলা হয় হিজর বা হিজরে ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই তাবু এলাকার ওলা আল ওলা শহরে, যেখানে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, তাদের কথা হিজর উল্লেখ করেছেন, এই নামে নামকরণ হয়েছে। এই সুরা মক্কী সুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে নাযিল হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, উপহাস করত, হেয় প্রতিপন্ন করত, আর কাফেররা এদের কোন পরোয়াই করত না, এরা আবার কি করে নেবে। সেই সময়গুলিতে নাযিল হয়েছে। কোরআনে কারীমের ভাষা, এই সুরার ভাষা বা ভঙ্গিমা তাই প্রমাণ করে। এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে আকীদার বিষয়বস্তু, কারণ মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আকীদা সম্পর্কীয় আয়াতগুলি নাযিল হয়েছে। আর ওর বাহ্যিক লক্ষণ হচ্ছে ছোট ছোট আয়াত, আয়াত খুব বড় লম্বা নাই। মদিনায় যে আয়াতগুলি সুরাগুলি নাযিল হয়েছে দেখবেন আয়াতও লম্বা লম্বা, সূরা বাকারার আয়াত, সূরা আলে ইমরান, এগুলো আয়াত বড় বড় লম্বা লম্বা আয়াত, কারণ বিধিবিধান আহকাম মাসায়েলের জন্য লম্বা কথার প্রয়োজন রয়েছে, কিন্তু আকীদার জন্য সংক্ষেপে বলাই যথেষ্ট রয়েছে। আর সংক্ষেপে বললে সহজে কবুল করবে মানুষ, সহজে উপলব্ধি করতে পারবে। এই হেকমতে মক্কি সুরাগুলির আয়াতগুলি খুব ছোট ছোট, দেখেন এই সুরাতেও আয়াত খুব ছোট ছোট। এর মূল বিষয়বস্তু যা দিয়ে শুরু হয়েছে তা হচ্ছে রেসালাতের প্রতি ইমান, আর রেসালাতের দুটোই দিক রয়েছে। ইমানের স্তম্ভ কয়টি? ছয়টি, তার মধ্যে একটি হচ্ছে রাসূলগণের প্রতি ইমান, আরেকটি হচ্ছে কিতাব সমূহের প্রতি ইমান। তো রেসালার প্রতি ইমান বললেই দুটো কি সামিল হয়ে যায়, কারণ রেসালাত মানে যাকে রসুল বানানো হয়েছে, আর যাকে রসুল বানানো হয়েছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে বাণী অবশ্যই ওহী এসছে, এই ওহির নাম হচ্ছে ইমান বিল কুতুব। এখানে কিতাবের কথা উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের কথা উল্লেখ করা হয়েছে। দস্তে শুরু করি, আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম, এইরকম কাফ, নুন ওয়াল কলম, একটি দুটি অক্ষর, তিনটি চারটি পাঁচটি, হ্যাঁ সবচেয়ে বড় হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সাদ, তাই না, হা মিম, তারপরে আইন, সিন, কাফ, আছে না, জি হ্যাঁ, এগুলিকে হরফে মুকাত্তাত মানে বিচ্ছিন্ন অক্ষর। কোরআনে কারীমের সূরাগুলির বিভিন্ন সূরা, সবগুলি সূরার নয়, বেশ কিছু সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল নাযিল করেছেন, এগুলির অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দেননি নিজে থেকে, আর সাহাবীরা কেউ জিজ্ঞেস করেননি। এই জন্য এগুলির উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। তবে এগুলির মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে এই কথাটি, এই বিষয়ে যে বলা হয়েছে এটা সবচাইতে সহি কথা। আর এতে আরেকটি জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে সাধারণ ভাষায় যে মানুষ কথা বলে যে কোনো যুগের, সেই ভাষায় যদি আপনার কোন কিছু বলেন তাহলে অত মনোযোগী হবে না, কিন্তু যেই ভাষা মানুষ রাত দিন বলে সচরাচর, যে ভাষাগুলি বলে, যে কথাগুলি বলে, যেভাবে ধরেন একটা জিনিসের বিজ্ঞাপন দিচ্ছেন, আর বিজ্ঞাপনে সাধারণ ওই আগের যুগে চলে আসছে 50 বছর 100 বছর থেকে বিজ্ঞাপন দেওয়ার তরিকা, ওই তরিকা যদি বিজ্ঞাপন দেন তো তাতে আকর্ষণ নেই, কিন্তু নতুন পদ্ধতিতে একটা কিছু যদি বলেন আকর্ষণ হবে। আজকাল রাস্তাঘাটে দেখবেন অ্যাডভার্টাইজগুলোতে এতে নতুন নতুন পদ্ধতিতে সামান্য জিনিস, সামান্য জিনিসের অ্যাডভার্টাইজ করছে, প্রচার করছে, কিন্তু এমন ভাবে করছে অসাধারণ ভাষা দিয়ে যাতে আকর্ষণ হয় মানুষের, সবাই যেন দেখে আরে কথাটা কি লিখছে। আর এতেই এক শ্রেণীর লোকেরা করছে কি শুদ্ধ ভাষা দিয়ে লিখছে না, কারণ শুদ্ধ ভাষা অনেকে পড়তেও মজা লাগে না ওকে, তারপরে বুঝেও না অনেকে, অনেক জাহেল আছে, আর বুঝলেও পড়তেও ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, কারণ শুদ্ধ ভাষার সাথে তাদের সম্পর্ক নেই। কিন্তু মাতৃভাষা, মাতৃভাষা, মাতৃভাষা মজা লাগে সবাইকে, আঞ্চলিক ভাষা সবাইকে মজা লাগে, তাই না? আপনাদেরকে মজা লাগে আপন আপন অঞ্চলের ভাষা, এত মজা লাগে যে মায়ের সাথে, খালার সাথে, বাপের সাথে ওই ভাষা দিয়ে কথা বলবেন, ঠিক না? তো এরা মাতৃভাষা দেখে ওকে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে, কারণ ওতে আকর্ষণ দিয়েছে। আরে কি লিখেছে দেখো, দেখো আরবি নয় এটা, মানে মাতৃভাষা, শুদ্ধ আরবি নয়। তো আরবরা এইরকম বিচ্ছিন্ন অক্ষর তাদের কাছে অজানা ছিল না, বাগভঙ্গিমাতে আল্লাহ পাক নাজিল করলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, এর মাধ্যমে সচেতন হচ্ছে কাফের, অমুসলিম কাফের মক্কার লোকের, আরে আরে মোহাম্মদ কি বলে, মোহাম্মদ কি শুনে, আলিফ লাম মিম কাফ কাফ আয়া আইন সাদ, আরে কি বলে। যখন একটু সজাগ হল, সচেতন হল, তখন আল্লাহ পাকের কথাগুলি, তৌহিদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা, ইমানের কথা, আহকামের কথা, মাসাইলের কথা পেশ করা হচ্ছে, যাতে মনোযোগী হয়। আল্লাহ পাক রব্বুল বলছেন আলিফ লাম রা, আর চ্যালেঞ্জ হচ্ছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে অক্ষরগুলি, তার মধ্যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, এগুলি তোমাদের কাছেও আছে। কোরআনে কেরিমে এমন কোন অক্ষর অতিরিক্ত নেই যেই অক্ষরগুলি তোমরা ব্যবহার করতে পারো না। আছে কি, যে অক্ষরগুলি কাফেররা জানে আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওগুলি দিয়ে কোরআনে কেরিম আল্লাহ পাক রব্বুল্লাহ, কোরআনে কেরিম আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে তোমরা যদি কোরআনে কেরিমকে বলো যে মানুষের রচিত, আল্লাহ নাজিল করেননি, আল্লাহর কালাম নয়, আল্লাহর ওহী নয়, তাহলে এইরকম বাক্য তৈরি করে তোমরা নিয়ে আসো, তাও তো পারছো না। চ্যালেঞ্জে তারা সামনে মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে পারে নাই। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাব, এগুলি হচ্ছে, যেগুলি বর্ণনা করা হবে এগুলি হচ্ছে মহাগ্রন্থের আয়াত, বহুবচন আয়াত, আয়াতনের বহুবচন হচ্ছে আয়াত, মহাগ্রন্থের আয়াত, ও কোরআনি মবিন, এবং সুস্পষ্ট আল কোরআনের, সুস্পষ্ট কোরআনের কি আয়াত সমূহ, এগুলি হচ্ছে মহাগ্রন্থের আয়াত সমূহ এবং সুস্পষ্ট কোরআনের আয়াত সমূহ। এখানে আল কিতাব আর কোরআনি মবিন দুটো একই জিনিস না দুটো আলাদা আলাদা জিনিস? একই জিনিসকে বোঝানো হয়েছে না দুটো পৃথক পৃথক জিনিসকে বোঝানো হয়েছে? একই জিনিসকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে অ মানে এবং, অ কোরআন, ও মানে এবং, ওয়া দিয়ে আফ করলে পরস্পর বিপরীত হয় না, বিরোধী হয় না, যে আগের যেটা বলা হয়েছে সেটা হবে না, এটা সব সময় হয় না, বুঝা গেছে? যেটাই হচ্ছে আল কিতাব মহাগ্রন্থ, সেটাই হচ্ছে কোরআনে মবিন, সুস্পষ্ট কোরআন, স্পষ্টকারী কোরআন, হক এবং বাতিলের রাস্তাকে স্পষ্ট করেছে, শুধু সুস্পষ্ট না স্পষ্টকারী, মবিন আল্লাহ বলেছেন, বাইয়্যান বলেননি, বাইয়্যান মানে স্পষ্ট, নিজে স্পষ্ট, আর মবিন মানে যে নিজেও স্পষ্ট আর অন্যকে স্পষ্টভাবে বুঝাতে পারে, জানিয়ে দিতে পারে, জ্ঞান দিতে পারে। এখানে যেটাই কিতাব মহাগ্রন্থ সেটাই হচ্ছে কোরআনে মবিন, এইরকমই তো আয়াত রয়েছে, কাদ জাআকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মবিন, আল্লাহ পাকের পক্ষ থেকে কাদ জাআকুম তোমাদের কাছে নিঃসন্দেহে আগমন করেছে, এসে গেছে, মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে, নূরুন নূর এসেছে, ওয়া কিতাবুম মবিন এবং স্পষ্টকারী কিতাব এসেছে, তাই না? তাহলে এখানে কি এই কায়দাটি চলবে না, এই নীতিটা চলবে না, যেটাই নূর সেটাই হচ্ছে কিতাব, চলবে কিনা? তাহলে বুঝা, এই বহু মুফাসসিরগণ এটাই বলেছেন যে যেটা হচ্ছে কিতাবে মুবিন সেটা হচ্ছে নূর, মানে এখানে আল কোরআনকে কি বলা হয়েছে, নূর বলা হয়েছে, এটা হচ্ছে একটি তাফসীর। সুতরাং বিদাতপন্থীদের শব্দ দিয়েও, হ্যাঁ শব্দ দিয়ে এই নূর দিয়েও এই দলিল পেশ করা যে নবী নূরের, নূর আগমন করেছেন মানে নবী নূরের, এটাও তাদের সাব্যস্ত হয় না। তারপরে যদি নূর মানে ধৈর্যও দ্বিতীয় তাফসীর, যে নূর মানে নবী, এখানে বোঝানো হয়েছে কাদ জাআকুম মিন আল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে মানে নবী এসেছেন, ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট কিতাব এসেছে, নূর মানে নবী আর কিতাবে মুবিন মানে কোরআনে কারীম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর মানে হেদায়েতের নূর, হ্যাঁ, রাস্তা দেখাবার নূর, জান্নাতের পথের নূর, এই নয় যে শারীরিক ভাবে নূর, হ্যাঁ, সৃষ্টিগত ভাবে নূর, তিনি নূরের পয়দা, এই কথা তো বোঝানো হয়নি। যদি এই কথাই হয় যে তিনি সৃষ্টিগত, তাকে নূর দিয়ে পয়দা করা হয়েছে, তাহলে অন্য একটি আয়াত নয়, অনেকগুলি আয়াত রয়েছে যেখানে বলা আছে, নবী তুমি বলো ইন্না মা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নই। তো বাশার এক জায়গায়, কয়েক জায়গায় বাশার, আর আরেক জায়গায় নূর মানে বলবেন নূর, নূর থেকে সৃষ্টি নবী। তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে? না আল্লাহ ভুলে গেছেন এক জায়গায় এক কথা আরেক জায়গায় আরেক কথা? হ্যাঁ, না জেনে শুনে আল্লাহ পাক রব্বুল্লাহ এইরকম পরস্পর বিরোধী কথা নিজের কিতাবে নাজিল করেছেন? এটা অসম্ভব, দুটোই অসম্ভব, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে কোরআনে কারীমকে নূর বলেছেন। কোরআনে কারীমকে কি বলেছেন? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের উদ্দেশ্যে আমি স্পষ্টকারী নূর নাজিল করেছি। কি নাজিল করেছেন? তাহলে এখানে কি বোঝানো হয়েছে কোরআনকে? তাহলে ওই আয়াতে কোরআন বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে এখানে যখন নূরাম মুবিনা বলে তো ওই কাজ্জাকমিনাল্লাহ নূর, নূর মানে হচ্ছে কোরআন। হ্যাঁ, তারপরে যখন কোরআনে কারীমকে নূর বলা হইলে কোন বিদাতি কথা বলে না, কোরআন নূরের পয়দা, শুনেছেন? হ্যাঁ, না কোরআনকে মখলুক বলছে তারা মুতাজিলাদের মতো, তাও তো বলছে না, তাই না? তো কোরআন নূরের নয়, কোরআন নূরের নয়। তারপর আল্লাহ বলছে নূরাম মুবিনা, আমি স্পষ্টকারী নূর নাজিল করেছি। তাহলে এই নূর কোরআন কি স্যার? নূর কোরআন নূর আছে নাকি? হ্যাঁ, কোরআন নূর আছে, হেদায়তের নূর আছে। সৃষ্টিগত ভাবে কোরআন মখলুক না, কোরআন আল্লাহ পাকের সিফাত গুণ, আর কোরআনে কারীম নূর নয়। এই অর্থে তার গুণের দিক থেকে হচ্ছে নূর কি, যে আলো দানকারী, হেদায়ত দানকারী, কোরআনে কারীমে হেদায়ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তাহলে এখানে ঈমানের বিষয়, আকীদার বিষয় কিতাব এগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই আয়াতগুলি মহাগ্রন্থ আল কোরআন আয়াত, এগুলি মানুষের রচিত নয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলছেন, আখিরাতের কথা বলছেন, সেই সময় কাফেরদের দশা কি হবে? বলছেন রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কোন এক সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে, কোন এক সময় ইয়াওয়াদ্দ, ওয়াদ্দা ইয়াওয়াদ্দ মানে হচ্ছে পছন্দ করা, আকাঙ্ক্ষা করা, আক্ষেপের সাথে কোনো কিছু চাওয়া, হাত ছাড়া হয়ে গেছে, আক্ষেপ করছেন, হাই এটা পেলাম না কেন, হইল না কেন, যদি এটা হতো। আল্লাহ বলছেন রুবামা ইয়াওয়াদ্দ, রুবামা শব্দটি শুনে নেন যারা কিছু গ্রামার বুঝেন বা বোঝার চেষ্টা করেন, আসলে ছিল রুব্বা, রুব্বা হচ্ছে হারফে জার, সতেরোটি হারফে জার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে রুব্বা। রুব্বাকে বিনা তাসদিদে রুবাও পড়া যায়, রুবা যখন পড়বেন তখন তাতে মা অতিরিক্ত বাড়িয়ে দিতে হবে, রুবামা। আর রুব্বাতেও মা বাড়ানো যায়, রুব্বা এমনিতে ব্যবহার হয়, রুব্বা রজলিম দাইফুন, রুব্বা রজলিম দাইফিন কবিউন, কোনো কোনো দুর্বল মানুষ শক্তিশালী হয়, এই যে কোনো কোনো অর্থে বা কখনো কখনো অর্থ, এটাকে রুব্বামাও পড়া যায় আর রুবামা পড়া যায়। কোরআনে কারীমে বিনা তাসদিদে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কোন এক সময় কাফেররা আশা আকাঙ্ক্ষা করবে, আক্ষেপের সাথে আকাঙ্ক্ষা করবে, চাইবে, লাউকানু মুসলিমিন, যে তারা যদি মুসলিম হয়ে যেত দুনিয়াতে, মুসলিম হয়ে যদি আল্লাহর কাছে হাজির হইত, লাউকান মুসলিমিন, হাই যদি মুসলিম হয়ে এই আখিরাতে আসতাম, মুসলিম হয়ে আমার মত হইত, মুসলিম হয়ে যদি আল্লাহর সামনে বিচার দিবসে উপস্থিত হইতে পারতাম, লাউকান মুসলিমিন, সেই এমন সময় আকাঙ্ক্ষা করবে আর অতীতের পাপের উপর আক্ষেপ করবে যখন আর সংশোধনের কোন সুযোগ নেই। হ্যাঁ, দুনিয়াতে সুযোগ ছিল যে লাউকান মুসলিমিন, যদি মুসলিম হয়ে যেতাম ভালো হইতো, তো হয়ে যাও এখন, কিন্তু দুনিয়াতে মুসলিম হয়নি। এই সময়টি কোন সময় ছিল এই সম্পর্কে তাফসীরকারদের নানা মত রয়েছে। একদল বলছেন যখন মৃত্যু মুখে পতিত হবে, আল্লাহর আজাবের ফেরেশতাদেরকে মালায়েকাদেরকে দেখে নেবে, তখন আক্ষেপ করে বলবে লাউকান মুসলিম, হাই যদি মুসলিম হয়ে যেতাম, মুসলিম হয়ে মরতে পারতাম, এই একটা। কেউ কেউ বলেছে যে না, কবরে যখন তার জিজ্ঞাসা শুরু হবে তখন, কেউ বলেছে বিচার দিবসে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় কাফের মুশরিক বিদিন বিধর্মী যখন হাজির হবে তখন বলবে লাউকান মুসলিম, হাই মুসলিম হয়ে যদি আসতাম মুসলিমরা, তাদের বিচারে পাশ করে তাদের ডান হাতে আমল নামা তারা যাচ্ছে জান্নাতে, লাউকান মুসলিম, যদি মুসলিম হয়ে যেতাম। কেউ কেউ বলেছেন যখন মুসলিম গুনাহগাররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবে আর শাস্তি থেকে অব্যাহতি পেয়ে যাবে, তখন আক্ষেপ করবি হাই যদি আমরা মুসলিম হইতাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক লোকদের শাফাত হইত, আম্বিয়াগণের শাফাত হইত, লোকান মুসলিমের আক্ষেপ করবে। কেউ কেউ বলেছেন যে জাহান্নামে যখন চলে যাবে জাহান্নামীরা, কাফের জাহান্নামীরা, স্থায়ী জাহান্নামীরা, আর মুসলিম ফাসেক গুনাহগার কাবিরা গুনাহ করেছে সুদখোর ঘুষখোর বেঈমান হ্যাঁ ফরজ ওয়াজিবাতে যাদের ঘাটতি এইসব লোকেরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তখন বলবে যে আরে তোমার মুসলিম হয়ে করেছো কি, তোমার বাপ দাদা মুসলিম ছিল, আমার হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পার্থক্য কি, তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত প্রাধান্য পাবে, ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধ আমার গজবের উপর প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে। আল্লাহ পাক বলবেন যে আমার রহমতে মুমিন যারা তৌহিদ প্রতিষ্ঠা, মুমিন মানে মুশরিক আবার শিরকি আকীদার লোক না, সহি আকীদার তৌহিদ ছিল কিন্তু ফরজ ওয়াজিবে ঘাটতি ছিল, হারাম কাবিরা গোনা করে গেছে, জাহান্নামে জ্বলবে কিছুকাল দীর্ঘকাল, আর তারপরে তাদেরকে আল্লাহ তাঁর রহমতে যখন জাহান্নাম থেকে বের করে জান্নাতের হুকুম করবেন, ওই কাফের আসামিরা চিরকালের জাহান্নামীরা দেখবে যে আমাদের চোখের সামনে থেকে এই মুসলিম জাহান্নামীরা ছিল, এরা উঠে উঠে চলে গেল রে, এরা আল্লাহ জান্নাত দিয়ে দিল। রবামায় আব্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, সেই দিন আক্ষেপ করে বলবে যে হাই আমরাও যদি মুসলিম হইতাম তা আমাদের ওপর আল্লাহ পাকের রহম হইত, আর আজকে আমরাও জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম। এই যতগুলি তাফসির করা হয়েছে এক একটি করে তাফসির না করে সবগুলি হইতে পারে, কারণ একাধিকবার রুবামা মানে একবার শুধু হয় না, হ্যাঁ কোন সময় একাধিক সময় হইতে পারে। এই রুব্বা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়, পরস্পর বিরোধী, অধিকাংশের ক্ষেত্রে ব্যবহার হয় আবার অল্প সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। কি মানে, যদি বলেন রুব্বা রাজুলিন যাইফিন তাওয়িয়ুন, কখনো কখনো দুর্বল মানুষও শক্তিশালী হয়ে যায়, অসুস্থ তারপর শক্তিশালী, তাই না, কখনো কখনো হয়, তো অল্পর অর্থ আসল, আর কখনো অধিকাংশের অর্থ হয়, অধিকাংশ সময়, অধিকাংশ সময় এই অর্থ ব্যবহার হয়ে থাকে রুব্বা মানে। তো এখানে অল্প বা কিছু সময়ের অর্থে ব্যবহার হয়েছে, কোন কোন সময় এরকম হবে, এমন এক সময়গুলি আসবে যে সময়গুলিতে কাফের তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, মনের কামনা বাসনা প্রকাশ করবে যে হাই লাউকান মুসলিম, তারা যদি মুসলিম হয়ে যেত। আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারহুম, এদেরকে ছেড়ে দাও, মানে উপেক্ষা করো, জবরদস্তি করার কিছু নেই, ইয়াকুলু এদেরকে খেতে দাও, খেতে থাক, এরা ভক্ষণ করতে থাক, ওয়া তামাত্তাউ এবং ভোগ বিলাস করতে থাক, তামাত্ত মানে ভোগ বিলাস করা, ওয়া ইউলহিমুল আমাল এবং এদের মিথ্যে আশা এদেরকে উদাসীন করে রাখুক। আল্লাহ ইউলহি মানে হচ্ছে গাফিল উদাসীন করে রাখা, আল্লাহ কুমুত্তাকাসুর, আল্লাহ কুম কুম এখানে জমির আল্লাহ কুম, তো আল্লাহ হচ্ছে বাবে ফাল থেকে মাজির শেখা, আর এখানে ইউলহি আল্লাহ ইউলহি ইউলহি হিমুল আমল, তাদেরকে উদাসীন করে রাখুক তাদের মিথ্যা আশা। আমল বলা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, বড় বড় আকাঙ্ক্ষা, কাজকর্ম না করে আশা আকাঙ্ক্ষা করা, ইমানবিহীন আমলবিহীন, নামাজ নেই, তৌহিদ নেই, সুন্নত নেই, আল্লাহর ভয় নেই, কাবিরা গুনাহ থেকে বাঁচেন না, পর পর গুনাহ হয়েই যাচ্ছে, তওবা নেই, আর আশা করে বসে আছেন যে মুসলিম তখন জান্নাত পাব, একে বলা হয় আমল। এটা হচ্ছে ভ্রান্ত মিথ্যা আশা, মিথ্যা আশা। আর সহি আশা হচ্ছে রাজা, আপনি রাজা আল্লাহ রহমতের আশাবাদী হইতে বলেছেন, লা তাকনা তুমি রহমতিল্লাহ, আল্লাহ রহমতকে নিরাশ হইও না, মানে আশা রাখো। তাহলে আপনি ইমান আমলের সাথে আর ভুল ভ্রান্তি হলে তওবার সাথে প্রতিদিন তওবা করছেন, প্রতিদিন আপনি যে ভুলগুলি আর করব না, আগামী আল্লাহ না করে যদি হয়ে যায় আবার সাথে সাথে দ্রুত তওবা করছেন, তারপরে যদি রহমতের আশা রাখেন তো এটা শরীয়ত সম্মত। কিন্তু বিনা ইমানে বিনা আমলে আর পাপ থেকে বাঁচছেন না, গুনাহর উপর গুনাহর বোঝা চাপতে আছে, আর আশা করছেন একে আমল বলা হয়। আল্লাহ পাক বলছেন ফাসাফা ইয়ালামুন, তারা অচিরেই জানতে পারবে, তারা শীঘ্রই জানতে পারবে। ওমা আহলাকানা মিন কারিয়াতিন, তাদের পরিণাম জানতে পারবে। আল্লাহ পাক তারপরে বলছেন বিগত যুগের যে কোনো জাতির কথা, যে কোনো জনপদের, ওমা আহলাকানা মিন কারিয়া, আমি কোন জনপদকে ধ্বংস করি না, কিন্তু কখন ধ্বংস করি তার একটা নির্ধারিত নির্দিষ্ট সময় রয়েছে। ইল্লা ওয়ালাহা কিতাব মালুম, তবে সেই জনপদের মানে সেই জনপদের অধিবাসীদের জন্য নির্দিষ্ট একটা লিখনই রয়েছে, আল্লাহ পাক লিখে রেখেছেন এতদিন এই জাতিকে এই সম্প্রদায়কে ছাড় দেওয়া হবে, আর তারপরে ধরা হবে, অমোক সময় এদেরকে ধরা হবে, এইরকম পরিস্থিতি গিয়ে এতদিন ছাড় দেওয়া হবে, 100 বছর, 200 বছর, 400 বছর, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। রাশিয়ার কমিউনিস্টদেরকে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্টদেরকে আল্লাহ পাক 70 বছর জুলম অত্যাচারের ছাড় দিয়েছেন, মোগলদেরকে আল্লাহ পাক 800 বছরের মুসলিম শাসকদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। এরকম প্রতিটি জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন। কাফের মুশরিকদেরকে, মক্কার মুশরিক কাফেরদেরকে 300 বছর আল্লাহ ছাড় দিয়েছেন, 300 বছর আর শির্ক করতে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর মক্কা বিজয়ের সাথে, বদর ওহুদ তারপর মক্কা বিজয়ের সাথে এদের সর্বনাশ হয়েছে। যে কোনো জাতির জন্য কিতাবুন মালুম, নির্দিষ্ট লিখনই রয়েছে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহু মা ইয়াস্তাখির, আল্লাহ পাক বলছেন কোন জাতি তাদের নির্ধারিত সময়কে অগ্রপশ্চাৎ করতে পারবে না। তাসবিকু সাবাক আসবিকু, কোন জাতি তাদের নির্ধারিত সময়ের সময়কে ত্বরান্বিত করতে পারবে না, তাসবিকু এগিয়েও দিতে পারবে না, যে আমি থাকবো না, অমায়স্তাখিরুন আর তাকে পিছিয়ে দিতে পারবে না। যখন আল্লাহ পাকে নির্ধারিত সময় চলে আসবে, ব্যক্তি সম্পর্কে হোক অথবা সমাজ সম্পর্কে হোক, পরিবার সম্পর্কে হোক, জাতি সম্পর্কে হোক। ওয়াকালু, কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে বলতে, আলাইহি যিকর, হে ওই ব্যক্তি, ও হে ইয়াল্লাযী, এটা হয়তো বাকভঙ্গিমা, কেমন যেমন আমরা বাংলা বলতে ও হে, ঠাট্টার ছলে, ও হে ওই মানুষ, যার উপর নাকি কোরআন নাজিল হচ্ছে, জিকির মানে এখানে কোরআন উপদেশ, ওহে ওই ব্যক্তি যার উপর নাকি কোরআন নাজিল হচ্ছে, ইন্নাকা লামাজনু, নিঃসন্দেহে তুমি পাগল, নিঃসন্দেহে তুমি একজন পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগলও বলত, আবার পরস্পর বিরোধী কথার কবিও বলত। আরে পাগল আবার কবি হইতে পারে নাকি? হ্যাঁ, যেদিন কাজী নজরুল ইসলাম আমের অবস্থা খারাপ হয়েছে সেদিন আর কাব্য রচনা করতে পারেন, ঠিক না? তাহলে পাগল আবার কবি হইতে পারেনি, যতদিন পাগল ছিল ততদিন হ্যাঁ কাব্য রচনা করেছে, পরস্পর বিরোধী কথা না? তারপরে গণক, সাহের, জাদুকর, জাদুকর কি করে হইতে পারে একজন পাগল? ও পাগলে তো কোনো সংকল্প নেই, তো কি করে জাদু করবে, আর কি করে গণকর মন্ত্রতন্ত্র করবে, সে তো তোর কোনো সংকল্পই নেই তার। এগুলো আসলে হেউ হেউ প্রতিপন্ন করার জন্য। আপনি যদি একা হন আর গ্রামের লোক আপনার সবাই বিরোধী হয়, একজন দুজন পাঁচজন আপনারা, তো আপনাদেরকে প্রথম ঠাট্টা উপহাস করে আপনাকে কি করতে চায়, আপনি যে কাজটা করতে চান, বলতে চান, সেটা থেকে বিরত রাখতে চান। আপনি সহি আকিদার কথা বলেন, সহি সন্ন্যতের কথা বলেন, শির্ক বিদাতের সম্পর্কে যদি আপনি কিছু বলেন যেগুলো শির্ক, এগুলো বিদাত, তো আপনাকে পাগল বানিয়ে দেবে গ্রামের মানুষ। এটা হচ্ছে বদচরিত্র মানুষদের চরিত্র। এটা হেও প্রতিপন্ন করে একে একে এমন পাগল বানিয়ে দেও যে আর লজ্জায় কিছু বলবে নাই, চুপ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে চুপ করাবার চেষ্টা করেছিল, এরা সব পাগলের দল। লাউমাতাতিনা বিল মালায়েকাতিন কুনতুম মিনাস সাদিকিন, হে নবী, তুমি যদি সত্যবাদী হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তো লাউমাতাতিনা বিল মালায়েকা, ফেরেশতাদেরকে কেন আমাদের কাছে নিয়ে আসছো না? যদি আসলে তুমি রসুল হও, তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিক, আর ফেরেশতা এসে বসুক, বলুক যে এই মোহাম্মদ হচ্ছে রসুল। আল্লাহ পাক রব্বুল বলছেন মানুনাজ্জালুল মালায়েকাত ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া আমি ফেরেশতাদেরকে নামাই না, বিশেষ অবস্থা ছাড়া, বিশেষ কারণ ছাড়া আল্লাহ ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে আকাশ থেকে মানুষের উদ্দেশ্যে নামান না। আল্লাহ পাক যেমন নামিয়েছেন অহদে, হ্যাঁ নামিয়েছেন হোনাইনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সময়, আল্লাহ পাক যেসব জাতিকে ধ্বংস করেছেন তখন ফেরেশতা পাঠিয়েছেন। লূত আলাইহিস সালাম জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠাতেন, ফেরেশতা মেহমান হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসছে, আবার ওখান থেকে যাচ্ছেন লূত আলাইহিস সালামের এলাকায়, এইভাবে আল্লাহ পাক যথাযথ কারণ বিল হক, যথাযথ কারণ ছাড়া আল্লাহ পাক এমনি এমনি ফেরেস্তা চাইবে যে ফেরেস্তা এসে সার্টিফাই করুক যে মোহাম্মদ হচ্ছে রসুল তাহলে মানবো, এইরকম পাঠাবেন। আর যদি আল্লাহ পাঠিয়ে দেন আর তারপরে না মানো, তোমাদের একজন না মানে তো কোনো কল্যাণ নেই, তোমাদের ধ্বংস করে আল্লাহ ছাড়বেন। আর আল্লাহ তোমাদের উপর এখনো দয়া করতে চান, ধ্বংস করতে চান না, আসলে এই কথা এখানে বলতে চেয়েছেন আল্লাহ। তাই বলছেন ওমা কানু এজামুন জারিন। আর যদি এজান মানে যদি ফেরেস্তা নেমে চলে আসে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া, ফেরেস্তা চলে আসলো বলল তাদেরকে হ্যাঁ যে কোরআন সত্য, নবী সত্য, মোহাম্মদ সাল্লাম নবী হচ্ছে না, তারপরে কেউ মানলে না, আমা কানু ইজা মুনজারিন, তাহলে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, অবসর দেওয়া হবে না। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর আয়াত নম্বর 9। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজতের সংরক্ষণের নিজেই দায়িত্ব নিয়েছেন স্বয়ং। সারা বিশ্বের সমস্ত মুসলিম যদি কোরআন থেকে আতুটিয়ে নেয় যে আমরা কোরআনের হেফাজত করতে পারবো না, কোরআন ছাপাতে পারবো না, পড়তেও পারবো না, মুখস্থ করতে পারবো না, আল্লাহ হেফাজত করবে। সারা বিশ্বের সমস্ত মুসলিম না, মুসলিম কাফের সবাই মিলে যদি কোরআনের শব্দে বিকৃতি ঘটাতে চায়, বাক্যে বিকৃতি ঘটাতে চায়, তো পারবে না, অসম্ভব। আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব দিয়েছেন, হেফাজত মানে শুধু কপির হেফাজত না, হ্যাঁ শব্দের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কোন একটা শব্দে হেরফের রদ বদল করতে পারবে না। আচ্ছা অর্থের, অর্থের বিকৃতি ঘটাবার বিদাতপন্থীরা, ধর্ম ব্যবসায়ীরা কোরআনের অপব্যাখ্যা করে অর্থের বিকৃতি ঘটিয়ে তাহরিফ করেছে, কিন্তু আল্লাহ পাক যুগে যুগে এমন আলেম আলামা আইম্মা ইসলাম আর মুহাদ্দিসিন আর গবেষক উলামায়ে কেরাম আর হকপন্থীদেরকে আল্লাহ পাক পয়দা করেছেন, আলেমে দিন পয়দা করেছেন, যে তাদের মুখোশ খুলে দিয়েছে যে কোন আয়াতের বিকৃতি ঘটাচ্ছে আর কোন আয়াতের অপব্যাখ্যা করছে, কোন আয়াত আল্লাহর তৌহিদের আয়াতকে দিয়ে আজ শিরকের প্রচার করছে আর বিদাতের প্রচার করছে আর এমন কিছু প্রচার করছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে বা সাহাবায়ে কেরাম ওইভাবে ব্যাখ্যা করেনি আর তারা জানেনি এরকম ব্যাখ্যা। যেমন পীর মুরিদির ব্যবসা কোরআন থেকে, পীর ধরার অকাট্য দলিল কোরআন থেকে, আউযুবিল্লাহ। কোরআন অর্থের বিকৃতি, শব্দের বিকৃতি ঘটাতে পারেনি, কোন জায়গায় পীর শব্দ নিয়ে আসুক্ত দেখি, কোন জায়গায় কোরআনে কেরিমে তাসাউফ শব্দ নিয়ে আসুক্ত, সুফি ইজন সুফিয়াত এই শব্দটি নিয়ে আসুক্ত দেখি, অসম্ভব শব্দে, শব্দ বিকৃতি ঘটাতে পারবে না, কিন্তু অর্থে বিকৃতি ঘটিয়েছে। ইহসান মানে ফালাতুজাক্কু আনফুসাকুম ওয়া আলামি মানে তাযকিয়া নাফস ও ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম তাযকিয়া নাফস মানে সুফিজম আর হুলুল আর ওয়াহদাতুল উজুদ আর তাসাউরের শেখ আর তাসাউরের কি বলছে বলছে ফানাফিল্লা ফিস শেখ আর ফানাফির রসুল আর ফানাফিল্লা আউযুবিল্লাহ, কোথায় কুফুরি কথা আর কোথায় কোরআনে করিম তৌহিদ নিয়ে এসেছে। তো অর্থের বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে, তারপরে আলেম আলমাদেরকে আল্লাহ পাক আইমে হক যুগে যুগে থাকবে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক ওয়া হাত্তা তাকুম আস-সাআহ অন্য হাদিসে রয়েছে। আমার উম্মতে একটি দল, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সত্যের উপর বিজয়ী থাকবে, সত্য কথা প্রচার করতে থাকবে, লায়াদুর রহমান খাজালাহম যারা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করতে চাইবে, গালমন্দ করতে চাইবে, অপমান করতে চাইবে, কখনো তাদেরকে অপদস্থ করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিয়ামতের নির্দেশ না আসবে, হাত্তা তাকুম আস-সাআহ রিওয়ায়াতে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসছে, আর কিয়ামতের আগে কোরআন উঠে যাবে, দিন উঠে যাবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, নাম শুধু থেকে যাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের হেফাজত করবেন, সহি আকিদার লোক অবশ্যই থাকবে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিন্তু থাকবে, আপনার এলাকায় না থাকতে পারে কিন্তু অন্য এলাকায় থাকবে, আপনার দেশে যদি না থাকে অন্য কোনো দেশে থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আর হকপন্থীরা সবসময় হ্যাঁ তাদের সংখ্যা স্বল্প থাকে, হ্যাঁ কখনো আপনি মেজরিটিতে পাবেন না, কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন কালিলুম মিনা বাদী শুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাজিল করেছি। আর যিকর আল কোরআনকে বোঝানো হয়েছে, অনেক তাফসীরকাররা বলছেন শুধু কোরআন না, যিকর উপদেশ, সুতরাং ওহীকে বোঝানো হয়েছে, আর ওহী মতলু কোরআনে করিম যা তেলাওয়াত করা হয়, আর ওহী গায়র মতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ যা করেছেন বলেছেন আর অনুমোদন দিয়েছেন, কোরআন হাদিস দুটোকেই বোঝানো হয়েছে, দুটোকেই বোঝানো হয়েছে। কোরআনে কারিমের শব্দের হেফাজত আল্লাহ পাক কোরআনে কারিম করে দিয়েছেন। মানুষ লাখ লাখ মুসলিম ছেলেমেয়েরা হাফেজে কোরআন রয়েছে। কোরআনে কারিমের অর্থ সহি অর্থ জানাওয়ালা হাজার হাজার ওলামায়ে হক রয়েছে, ওলামায়ে দ্বীন রয়েছে, আর থাকবেন। হাদিসের হেফাজত কেমন করি? হাদিসের হেফাজতের জন্য সহি জয়ীফ জালের মাঝে পার্থক্য তামিজ করাবার জন্য আল্লাহ পাক যুগে যুগে আইম্মা ইসলাম মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে পয়দা করেছেন, তারা সহি কে আলাদা করে রেখে দিয়েছেন, জয়ীফ জালকে আলাদা করে রেখে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন যে কোনটা জাল কোনটা জয়ীফ কোনটা সহি। যারা জানার চেষ্টা করল জানল, যারা জানার চেষ্টা করল না অন্ধকারে থাকল। এইভাবে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিঃসন্দেহে আমি উপদেশ নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফেজুন, নিঃসন্দেহে আমি তার সংরক্ষক, তার সুরক্ষাকারী, হেফাজতকারী। অবশ্যই বলছেন ওয়া ইন্না লাহু লাহাফেজুন, তাকিদের সাথে ইন্নার তাকিদ আর লাম তাকিদ, লাহাফেজুন, অবশ্যই অবশ্যই আমি তার হেফাজতকারী, আল্লাহ হেফাজত করবেন কোরআনে কারিমের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলারও প্রয়োজন নেই, কারণ কোরআনের কথা। ইনশাআল্লাহ কোন সন্দেহ থাকলে ইনশাআল্লাহ আমি কালকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে বক্তব্য করব, সন্দেহ আছে কি নাই? সন্দেহ আছে। আজকে সন্দেহ ছিল আসবো কিনা, অনেক চিন্তার পরে চিন্তা করলাম যে চলে যায় যদি আওয়াজ সাথ দেয় তো দিল, আর না হইলে ক্যামানিল্লা। তো কথা হচ্ছে যে কালকে এই কাজটা করবো, সন্দেহ আছে বলে ইনশাআল্লাহ বলতে হবে, কিন্তু কোরআনে কারিমে সন্দেহ আছে নাকি? সুতরাং আল্লাহ পাক কোরআনের হেফাজত করবেন, ইনশাআল্লাহর কোন প্রয়োজন নেই, নিশ্চিত, তাই না? পক্ষান্তরে শুনেন আর অন্যান্য কিতাব, অন্যান্য কিতাব তাওরাত ইনজিল জাবুর, আগের যে আসমানি কিতাবগুলি ছিল সেগুলোর হেফাজতের কোন একটির দায়িত্ব আল্লাহ নেননি, বরং সেই দায়িত্ব ন্যস্ত করেছেন ওই উম্মতগুলির জ্ঞানীদের ওপর, আলেমদের ওপর। এর দলিল শুনবেন সূরা মায়েদার আয়াত নম্বর ৪৪ রয়েছে। আল্লাহ পাক বলেছেন বেমাস্তুফিজু মিন কিতাবিল্লাহ, বেমাস্তুফিজু মিন কিতাবিল্লাহ, তাদের কাছ থেকে অর্থাৎ বনি ইসরাইলদের আলেমদের কাছ থেকে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব তাওরাত ইনজিল জাবুরের হেফাজত তলব করা হয়েছিল। তোমরা হেফাজত করো, তোমাদের দায়িত্ব দেওয়া হইল, তোমাদের কাঁধে এই দায়িত্ব ন্যস্ত করা হইল, বেমাস্তুফিজু মিন কিতাবিল্লাহ। এই জন্য তারা নিজের কাজে যখন অবহেলা করেছে, সামলাইতে পারেনি, শব্দের বিকৃতি ঘটেছে, অর্থের বিকৃতি ঘটেছে। হ্যাঁ, তাওরাত ইনজিল আসল রূপে মোটেই নেই, তাওরাত ইনজিল আসল রূপে মোটেই নেই, একেবারে বিকৃত হয়ে গেছে, অর্থের বিকৃতি তো ঘটেছে, শব্দের বিকৃতি ঘটেছে, শব্দের বিকৃতি ঘটেছে। কিন্তু কোরআনে কারিম আল্লাহ পাক নিজেই হেফাজত দায়িত্ব নিয়েছেন, এই জন্য তাতে কোন রকমের রদবদল হয়নি আর হবে না। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন, নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি রাসূলগণকে প্রেরণ করেছি, ফি শিয়াইল আউয়ালিন, পূর্ববর্তীদের বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে। শিয়াউনের ওয়াহেদ হচ্ছে শিয়াতুন, শিয়াতুন মানে দল, শিয়াতুন মানে দল। এই শিয়াদেরকে শিয়া কেন বলা হয় জানেন কি? আসলে শব্দটা ছিল শিয়ানে আলী বা শিয়াতু আলী, আলীর দলের লোকেরা, তারা প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল, তাদের প্রথম যুগের মানুষরা তারা এই ভ্রান্ত আকীদাই ছিল না, এই শিরকি আর কুফরি আকীদাই ছিল না, তারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্ত করত না। কিন্তু যখন তাদের প্রথম ইখতিলাফ শুরু হইল, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথ যারা দিয়েছিলেন তারা বলতেন নাহনু শিয়াতু আলী, আমরা হচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহুর দলের লোক, অন্যরা অন্য দলের লোক, উদাহরণস্বরূপ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার লোক। তো এইভাবে বলা হতো, তারা কোন সাহাবীকে গালও দিতেন না, আর আবু বকর উমর উসমানের খেলাফতকে তারা অস্বীকার করতেন না, কোন এইরকম বেদিনী ছিল না আর গুমরাহী তাদের ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশায় একটি দল বেরোল, তারা বলল যে না, আলীর মতো অসাধারণ ক্ষমতা রয়েছে, আলী আমাদের এলাহ, আলী আমাদের এলাহ। এই চরমপন্থী যখন বেরোল, জানতে পারেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন তার এক খাস ভক্ত ছিল কাম্বার, কাম্বার যার নামে এখানে আব্দুর রাজা বিন কাম্বার আনসারি কাম্বার মসজিদ আছে এখানে। তো এই কাম্বারকে বললেন যে একটা গর্ত খনন করো, পরীক্ষা খনন কর, গর্ত খনন করে ওখানে আগুন জ্বালাও, আর এই মুরতাদগুলোকে মুশরিকগুলোকে সবগুলিকে আগুনে জ্বালাও। আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস জানাছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর আযাব দিয়ে আগুন দিয়ে কাউকে আযাব দিও না, এই হাদিসটা তারা জানা ছিল না। আর তিনি শাস্তি দিতে চেয়েছেন, কঠিন শাস্তি মারবো কিন্তু এদেরকে কঠিন শাস্তি দিয়ে মারি, সবগুলোকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, জ্বালানো হয়েছিল। পরে যখন তাকে আব্দুল বিন আব্বাস বা অন্য কোন সাহেব বললেন যে নবী সাল্লাম থেকে আমি এই হাদিসটা শুনেছি, তখন তিনি আক্ষেপ করেছিলেন যে আমার যদি জানা থাকতো তাহলে তাদেরকে হত্যা করতাম, তাদেরকে আগুনে পুড়াইতাম না। কিন্তু জ্বালিয়েছেন না, হত্যা তো করেছেন, যে ব্যাপক না কেন হত্যা করেছেন কিনা। তাহলে বোঝা গেল যে যারা আলীর মধ্যে মনে করে যে খোদাই এলাহি শক্তি রয়েছে, আমাদের দেশের ওই ছুতারগুলো মিস্ত্রিগুলো কাঠ মিস্ত্রিরা কাঠকে ওটা দেন আলী বলে, হ্যাঁ বলে না, এরা এরা কি এরা ওই দল, হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা থাকলে এদেরকে না জ্বালালে, ওই হাদিস জানার পর না জ্বালালে এদেরকে সবগুলিকে হত্যা করতেন, এরা মুরতাদ সব, তাই না? জি হ্যাঁ। এইরকম শিরকি আকিদা যাদের রয়েছে, যারা আল্লাহকে না ডেকে আলীকে ডাকে, হুসাইনকে ডাকে, হাসানকে ডাকে, ফাতেমাকে ডাকে, অথবা তারা ডাকে জিলানিকে ডাকে, চিস্তিকে ডাকে, শাহজালালকে ডাকে, শাহপুরানকে ডাকে, এরা কি তাহলে চিন্তা করুন তো। আরে আলীকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চাচাত ভাই চতুর্থ খলিফা খলিফা রয়েছে তাকে ডাকলে যখন বড় শিরক এত বড় শাস্তি হতে পারে, তাহলে বাকি অন্যগুলোকে ডাকলে কত বড় শাস্তি হতে পারে। শুধু ইসলামের বিরুদ্ধে যারা বলে দিল তারাই শুধু মুরতাদ হয়ে গেল, এত ফতোয়াবাজি, আর ওই ফতোয়াটা কে দিবে যে ধর্মের নামে যারা মুরতাদ হয়ে বসে আছে, হ্যাঁ এমন বাতিল ধর্ম বিশ্বাস করে আর পালন করে যেই ধর্মে মুরতাদ হয়ে বসে আছে, ইসলাম বিমুখ হয়ে বসে আছে। যারা বলে যে ওলি আউলিয়ারা একটা খাস মর্তবায় উচ্চ স্থানে পৌঁছে গেলে আল্লাহতে যখন ফানা হয়ে যায় তখন আর নামাজ রোজা কিছু ফরজ থাকে না, আর তাদের জন্য কোনো কিছু হারাম থাকে না, সব তাদের জন্য হালাল হয়ে যায়, জেনা ব্যবিচার সবকিছু হালাল হয়ে যায়, খিজিরের দল তারা সেজে যায়, বলে এরা কত বড় মোরতাদ বলেন দেখি, এরা তো ধর্মের নামে, এ তো এরা ধর্ম ব্যবসায়ী, এগুলো কেন মোরতাদ বলছেন না? কেউ যদি হজের বিরুদ্ধে বলে দেয়, কোরবানির বিরুদ্ধে বলে দেয়, হ্যাঁ যদি কোন একটা ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বলে দেয়, তার বিরুদ্ধে তো ফতোয়া, ওখানে ঠিক আছে ওইখানেও ঠিক আছে, ফতোয়া দুটোই ক্ষেত্রে একই রকম হইতে হবে, যাতে করে আমাদের ইসলামের মানদণ্ড ঠিক থাকে, মিজান আমাদের ইনসাফ নেই নীতি ঠিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছি, ফিশে আইল আউয়ালিন, পূর্ববর্তীদের বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, আর ওদের সাথে এই আচরণই করা হয়েছে যে আচরণ তোমার সাথে করছে মক্কার মুশরিকরা, এই জন্য তুমি কষ্ট নিও না, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে যে কোন রাসূল আগমন করত তখন ওই কাফের মুশরিকরা অবাধ্যরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, উপহাস করত। কাযালিকা নাসলুকুহু ফী কুলুবিল মুজরিমিন, আল্লাহ পাক বলছেন এইভাবেই আমি সঞ্চারিত করি এই কুফরিকে, আর আল্লাহর নেক বান্দাদেরকে নিয়ে রাসূলগণকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করাকে, ফী কুলুবিল মুজরিমিন, অপরাধী পাপিষ্ঠদের অন্তরে। আল্লাহ পাক নিজের সাথে সম্পৃক্ত করলেন যে এটা তাদের অন্তরে আমি সঞ্চার করি কুফরি এবং ঠাট্টা মজাক করা ইসলামকে নিয়ে, আল্লাহ পাকে নবী রসুলগণকে নিয়ে এটা আমি সঞ্চার করি, ওরা করে আর আল্লাহকে নিজের সাথে কেন সম্পৃক্ত করছেন? আল্লাহ এই জন্য সম্পৃক্ত করছেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টির দিক থেকে খালকের দিক থেকে আল্লাহ সবকিছুর স্রষ্টা যেহেতু, সেই জন্য আল্লাহ পাক এটা করেন, কিন্তু তাদের পাপের কারণে। এই জন্য কোরআনের অন্য অন্য একাধিক এই মর্মে আয়াত রয়েছে, বালতাবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম, তাদের অন্তরগুলিতে আল্লাহ মোহর লাগিয়েছেন, আল্লাহ কেন লাগালেন? বেকুফ রহিম, তাদের কুফরিয়ের পরিণতি স্বরূপ কারণে। জি হ্যাঁ, যদি তারা কুফরিতে না বাড়ত, কুফরি বৃদ্ধি না করত, অবাধ্যতা তাদের বেড়ে না যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ এই অবস্থার সৃষ্টি করতেন না, তাদের অন্তরে কুফরি সঞ্চার করতেন না। লা ইউমিনুনা বিহি, সুতরাং এরা ইমান নিয়ে আসবে না, এরা কোরআনের প্রতি ইমান নিয়ে আসবে না। ওয়াকাদ খালাত সুন্নাতুল আউয়ালিন, আর পূর্ববর্তীদের রীতি অতিবাহিত হয়ে গেছে, রীতি এসেছে, এর আগে চলে এসেছে, অর্থাৎ আগে যে জাতিগুলি এসেছিল এইরকমই করেছে, এইরকম অবাধ্য হয়েছে, তখন তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবা মিনাস সামা, আল্লাহ বলছেন এমনকি আমি আকাশের দরজাও যদি খুলে দিই, শুধু কয়েকটা ফেরেস্তা নামিয়ে দেওয়া নয়, আকাশের দরজাগুলি দিলাম খুলে। ওয়াল্লা ফাতাহান আলী বাবা মিনাস সামায়, আকাশের যদি দরজা খুলে দিই তাদের উপর, ফাজাল্লু ফিহি ইয়ারজুন, আর তা দিয়ে তারা চড়তে শুরু করে খুব সহজে, আকাশে যায় আসা, আকাশে যায় আসা। এইরকম যদি সুযোগ সুবিধা কাফের মুশরিকদেরকে, অবাধ্য নাফারমানদেরকেও দিয়ে দি, লাকালু, তারপরেও কি অজুহাত করবে? হ্যাঁ, ইমান নিয়ে আসবে না, আমল করবে না, বেনামাজিকে যদি চান্স দেওয়া, যাও আকাশে ঘুরে এসো, যাও, তারপরে নামাজ পড়বে না, তারপর নামাজ পড়বে না, কারণ আল্লাহ পর কালে বিশ্বাস নেই। যতই অলৌকিকত্ব আল্লাহ দেখাক না কেন, যতই অসাধারণ কিছু আল্লাহ পাক দেখিয়ে দিক আর দিয়ে দিক না কেন, যারা ইমান আনবে না আনবে না, যারা আমল করবে না করবে না, আল্লাহ কথাই বলছেন। ফাজাল্লু ফিহি ইয়ারজুন, তাতে তারা চড়তে থাকলো, কিন্তু তারপরে কি বলবে জানো? বলছে লা কালু, অবশ্যই তারা বলবে ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের নজর বন্ধ করে দেওয়া হয়েছে। আমি খুব সহজ ভাষা দিয়ে তর্জমা করলাম, জাদু যারা দেখাইতে আসে গ্রামে গঞ্জে, জাদু দেখাইতে আসে না, জাদু দেখাইতে আসে, আসার পরে সুবহানাল্লাহ, এমনিতেও দেখতাম যে রসগোল্লা খাওয়াচ্ছে অথবা একটা ম্যাচেসের মধ্যে থেকে বিড়ি সিগারেট বের করে দিচ্ছে, দেখালো যে দেখো ম্যাচেস আছে, হ্যাঁ দিয়া সলাই, আর তারপরে তাতে এবার বিড়ি, এবার সিগারেট, এবার কি দেখাচ্ছে, রসগোল্লা সবকে খাওয়াচ্ছে, মাটির গুলি থেকে বানাইলো আর রসগোল্লা খাওয়াচ্ছে, দেখেছেন? দেখেন নাই? আচ্ছা, তারপরে একবার জবাই করে দিল, সুবহানাল্লাহ, ছোটকালে জবাই করে দিল, তখন মনে মনে কান্না শুরু করে, হাই রে ছেলেটাকে জবাই করে দিল, মরে যাবে, আর মরেই গেল, ছেলেটা চিৎকার করছে, আমি নিজের কথা বলছি, বুঝতাম না ওইসব যে আসলে এগুলো আসলে নজর বন্ধ করা। হ্যাঁ, তো এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষা বলে নজর বন্ধ করা, নজর দৃষ্টি আর বন্ধ করে দেওয়া, মানে আপনার নজরে কি করা হয়েছে, দৃষ্টিভ্রম ঘটানো হয়েছে, দৃষ্টিভ্রম ঘটানো আসলে যেটাকে বলা হয়। তো সাক্কারা ইউসাক্কির আরবিতে মানে বন্ধ করা, আজকাল এই শব্দটা ব্যবহার করা, আমি মনে করতাম এটা একেবারে তাদের মাতৃভাষা, কিন্তু শুদ্ধ ভাষা, কোরআনের ভাষা, বলে সাক্কিরিল বাব, জানে না, বলে না সাক্কির, সাক্কির মানে দরজা বন্ধ করো, বন্ধ করো। জি হ্যাঁ, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের দৃষ্টি কি করে বন্ধ করা, দৃষ্টিভ্রম ঘটানো হয়েছে, আমাদের নজর বন্ধ করা হয়েছে। জি হ্যাঁ, সুক্কিরাত আবসারুনা, আসলে কিছু না, এই যে আকাশে যাচ্ছে আসছে, তারপর বলছে আসলে আকাশে যাইনি, আর আকাশে দরজা আছে এটাও নেই, কিন্তু আমাদের কি লেগে গেছে, জাদু লেগে গেছে, এটা আমাদের নজর বন্ধ করে দিয়েছে, দেখে লাগছে এরকম আমাদের, তারপরও মিথ্যা মনে করবে, তারপরে নামাজ ধরবে না, তারপরে ইমান ইসলামের দিকে ফিরে আসবে না। এই জন্য মুজিজা দিয়ে শুধু সংশোধন হয়ে যাও, কখনো সংশোধন হবে না। বল্লাহন কওম মাসুরুন, বরং আমরা জাদুগ্রস্ত জাতি, আমাদেরকে জাদু করে দেওয়া হয়েছে, আমাদের শুধু চোখে জাদু না, পুরো শরীরে জাদু করে দেওয়া আছে, এই জন্য আমরা আকাশে যাচ্ছি আসছি, সব জাদু, এগুলো কিছু না, আসলে বাস্তব কিছু নেই। ওয়ালাকাদ জাআলনা ফিস সামায়ে বুরুজ ওয়া যায়্যানা হালিন নাযিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার আকাশ আর আকাশে যে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এসবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর আকাশ পথকে আল্লাহ পাক সুরক্ষিত করেছেন, আকাশ পথকে সুরক্ষিত করেছেন যাতে করে আকাশ থেকে কোনো কিছু, আকাশে যে ফয়সালা হচ্ছে সেগুলি জিন শয়তান জেনে তারপরে গণকদের কানে কানে না বলে দিতে পারে, আর গণকদের বাজার গরম হয়ে যায়, তারপরেও যাওয়ার চেষ্টা করে। বিশেষ করে কোরআনে কেরিম নাজেল হওয়া যখনই শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থেকে রাসুল করা হয়েছে তখন থেকে আকাশ পথকে একেবারে শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হয়েছে। তার আগে যেত আর বসে থাকত উপরে গিয়ে, আকাশ পথে যেত আর ফেরেশতাদের কাছাকাছি বসত, আলাপ আলোচনা শুনত, আর শোনার পরে কি হইল, ফয়সালা ওপর থেকে শুনছে, একে অপর শুনছে, শুনছে শুনছে ফেরেশতারা, প্রথম আকাশের ফেরেশতারা আলোচনা করছে যে আজ আজকে এই হবে, আগামী বছর এই হবে, এই যে ইলেকশন হতে যাচ্ছে এতে এই জিতবে, আর এরপর এদের উত্থান হবে, কারো পতন হবে, ওই কথাগুলি শুনে এসে গণকদের বলে দিত, আর গণকরা তখন তাদের এই পেশার বাজার গরম করত, চলত তাদের ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের সাথে সাথে, রেসালাতের সাথে সাথে এই রাস্তাকে সুরক্ষিত করে দেয়, আর যেতে দেওয়া হয় না, কেন, যাতে করে কোরআনে কোন রকম রদবদল না করে দিতে পারে, না হলে যাবে কোরআন ওইদিকে, কোরআনের কথা, হ্যাঁ কোরআন নাজল হচ্ছে, কি আয়াত, এই সুরা এই আয়াতগুলি নাজল হবে, একটু শুনে এসে দৌড় দিয়ে, যদি শুনে নিতে পারত দৌড় দিয়ে এসে গণকদেরকে বলে দিত, আর গণকরে ওই আয়াত শোনাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শোনাচ্ছেন, তাই রাসূলুল্লাহ সাল মূল্য থাকতো কথার, হ্যাঁ তুমি রসুল বলছো, তারা তোমার আগে ওই গণকও শুনিয়েছে, আপনার কাছে একটা খবর কেউ গুরুত্বের সাথে আর শুনেছেন, শুনেছেন এইরকম আজকে একটা শ্রীকতে ঘটনা ঘটেছে, আপনি এমন করে শোনাতে চাইছেন যেন আপনি একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছেন, আর তারপর যেন ঘটনা শুনে ও এটা তো আমি কালকেই শুনেছি, আপনার কথা কিছু গুরুত্ব থাকলো না, তাই না? কোন গুরুত্ব থাকলো না। এইরকম একেবারে যেন হালকা না করে দেওয়া হয়, আর কোরআন হেফাজত যেন থাকে, কোরআনের ওহির যেন হেফাজত হয়। এই জন্য আকাশ পথে জিন শয়তানগুলি যাওয়ার চেষ্টা করলে তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করে ধ্বংস করে দেওয়া হতো, জ্বালিয়ে দেওয়া হয়, কেউ পালিয়ে আসতে সক্ষম হয়, আর কেউ কেউ পাগল হয়ে যায়, হয় জ্বলে যায় আর না হয় পাগল হয়ে যায় আর না হয় পালিয়ে আসতে সক্ষম হয়। যেমন সহিহ বুখারীতে মর্মে লম্বা হাদিস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামায়ে বুরুজা, নিঃসন্দেহে আমি আকাশে বুরুজ সৃষ্টি করেছি, গ্রহ নক্ষত্র সমূহ সৃষ্টি করেছি। বুরুজের বহুবচন হচ্ছে বুরুজ। আজকাল বুরুজ কাকে বলা হচ্ছে? টাওয়ার, ইংরেজিতে টাওয়ার, আর আরবিতে কি বলা হচ্ছে? বুরজুদ্দাম, দাম্মাম টাওয়ার বলা হচ্ছে। হ্যাঁ, বুরজুল খালিফা, আল খালিফা টাওয়ার। হ্যাঁ, আরো কি কি বুরজ আছে, সব রিয়াজে আছে। হ্যাঁ, বুরজ, বুরজ মানে টাওয়ার। তো টাওয়ারকে বুরজ কেন বলা হচ্ছে? বারাজা ইয়াব রজু মানে হচ্ছে প্রকাশ হওয়া, বারাজা রজু মানে হচ্ছে প্রকাশ হওয়া, জাহির হওয়া। আর টাওয়ার গোটা শহরের মধ্যে প্রকাশ পায়, দূর দূর থেকে দেখতে পাওয়া যায় রে ওইটা, এটা হচ্ছে অমুক টাওয়ার, এটা হচ্ছে অমুক হোটেল, তাই না? দূর থেকে দেখা যায়, এই জন্য টাওয়ারগুলিকে আজকাল বুরজ বলা হচ্ছে। এই জাহির হওয়া, প্রকাশ করা বা প্রকাশ হওয়া, এই অর্থে যেহেতু বা রাজিম, সেই জন্য মহিলাদের বেহায়া বেপর্দা হওয়াকে তাবার রোজ বলা হয়েছে কোরআন ভাষায়। ওয়াকারনাফি বইউতে কন্যাওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল ওলা, ওয়াকারনাফি বইউতে কন্যা, হে নারী জাতি তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো, বিনা কাজে বাইরে যেও না। হ্যাঁ, কাজে যেতে পারবে কিন্তু সুরক্ষিতভাবে যাবে, দূরে যেতে হলে মাহরামের সাথে, আর কাছে গেলেও ফিতনা মুক্ত হয়ে যাবে, আকর্ষণের সাথে যাবে না, অলংকার দেখিয়ে যাবে না, প্রকাশ করে যাবে না, ইত্যাদি ইত্যাদি, ফিতনার কারণ না হয় অন্যের জন্য বা নিজেও ফিতনা না পড়ে। তোমরা বাড়িতে অবস্থান করো, এটা হচ্ছে আসল। মেয়েদের বাড়িতে থাকায় আসল, চাকরি করা আসল নয়, মেয়েদের নেতৃত্বে যাওয়া আসল নয়, মেয়েদের রাস্তাঘাটে কলেজ আর কারখানাতে কাজ করে আসল না, আসল হচ্ছে অকারনাফি বইতে কন্যা। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন নারী জাতিকে, তিনি ভালো করে জানেন যে কোথায় তাদের সার্বিক মঙ্গল রয়েছে। অকারনাফি বইতে কন্যা, ওয়ালা তাবার রোজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন যুগে জাহিলিয়াত বর্বরতার যুগে আর পাপের যুগে যে বেহায়া বেপর্দায় চলাফেরা করত মহিলারা, ওই রকম তো না বেহায়া বেপর্দা চলাফেরা করিও না, তাবার রাজ না। হ্যাঁ, তাবার রোজ মানে তাহলে নিজেকে প্রকাশ করা, নিজের অলংকার প্রকাশ করা, শরীর প্রকাশ করা, পিঠ পেট পেট প্রকাশ করা, আর রান প্রকাশ করা, পা প্রকাশ করা, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঢেকে রাখার বস্তু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলমার আতকুল্লো হাওরা, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। তো আল্লাহ বলছেন আকাশে কি সৃষ্টি করেছি? হ্যাঁ, বুরুজ। এই বুরুজের সহি তফসির সবচাইতে হচ্ছে গ্রহ নক্ষত্র, যেগুলি প্রকাশ্য, এত দূর থেকে দেখতে পাচ্ছেন এটা অমুক তারা, এটা অমুক গ্রহ, আর এটা হচ্ছে আপনার সূর্য চন্দ্র সবগুলিকে সামিল। জি, এটা তাফসির, কেউ কেউ বুরজের তাফসির করেছেন সূর্য চন্দ্র বা গ্রহগুলির যে কক্ষ স্থান রয়েছে, চলার স্থান কক্ষ রয়েছে, এই কক্ষগুলিকে বলা হয়েছে বুরজ। এই জন্য বারোটি, বারো মাসে বারোটি যে বুরজ রয়েছে, কক্ষ রয়েছে এই গ্রহগুলির, এটাকে কেউ কেউ বুঝিয়েছে। আর এই বুরজ মানে রাশি হয়, রাশি কয়টি রয়েছে জানেন কি রাশি সম্পর্কে? হ্যাঁ, বারোটা রাশি, ওই রাশিগুলিকে বুঝিয়েছে। কিন্তু এগুলি তফসির এখানে নেই, এখানে বুরুজ কোরআনের ভাষায় বুরুজ, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, সূরা ফুরকানে বলেছে আকাশ আল্লাহ বুরুজ তৈরি করেছেন, মানে প্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগুলি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এগুলিকে বোঝানো হয়েছে যেগুলি প্রকাশ হয়ে রয়েছে। ওয়াজাইয়ান্না হালিন নাযিরিন, এবং দর্শকদের জন্য সেগুলোকে সুসজ্জিত করেছেন, এগুলিকে সুসজ্জিত করেছেন, এগুলিকে সাজিয়েছেন, দেখতে পাচ্ছি আমরা। তাহলে তাহলে জিনত হচ্ছে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র, এগুলি হচ্ছে জিনত, এগুলোকে বোঝানো হয়েছে। আর যদি কক্ষ হইত বা রাশি হতো তাহলে কেমন করে জিনত হবে? ওয়াহাফিজনা হামিন করলে শয়তানের রাজিম, আর এগুলির সুরক্ষা করেছি, এই আকাশ পথে যা কিছু আছে গ্রহ নক্ষত্র আর আকাশ, এগুলির আমি সুরক্ষা করেছি মিনকুল্লে শয়তানের, প্রত্যেক বিতাড়ি শয়তান থেকে, প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আমি সুরক্ষিত করেছি। শয়তানকে রাজিম বলা হয় কেন? রাজা মায়ের জমানে পাথর মারা, রাজা মায়ের জমানে পাথর মারা। এই জন্য জামরাকে অনেক আরবরা তাদের মাতৃভাষায় কি বলে জানেন? হ্যাঁ, মারজম বলে, রুহতুল মারজম, মানে জামরাত, জামরাত মারজম মানে পাথর মারা স্থান, রাজম আরজম মানে পাথর মারা। তো শয়তানকে রাজিম মানে মারজুম, হ্যাঁ, ফাইল ইসি মফুলের অর্থ রয়েছে, অর্থাৎ যেই শয়তান পাথরের আঘাত আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত থেকে তাদেরকে শয়তান জিন শয়তানকে বঞ্চিত, জিনের মধ্যে যারা মুসলিম কাফির ইবলিসের চেলা সেগুলিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই অর্থে শয়তানকে রাজিম বলা হয়েছে, বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। পাথর মেরে যেমন তাড়িয়ে দেওয়া হয় তেমনই আল্লাহর রহমত থেকে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে, শয়তান থেকে সুরক্ষিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আকাশপথকে। ইল্লা মান ইসতারাকা সামাহ, তবে যে চুরি করে সোনার জন্য কান পাতবে, ইসতারাকা সামাহ মানে চুরি করে শোনা। দুজন আপনারা আলোচনা করেছেন কিছু এদিকে আর ওইদিকে কান লাগিয়ে কেউ শুনছে, এটা হচ্ছে ইসতারাকা সামাহ, কান লাগিয়ে শোনা, শোনার চেষ্টা করা। তো এরা ওই শয়তানগুলো কান লাগিয়ে শোনার চেষ্টা করে যে কি ফেরেশতারা উপরে আলোচনা করছে। যখনই ওরা চেষ্টা করে চুরিয়ে শোনার, ফাতবাহু শেহাবুম মুবিন, তখন স্পষ্ট উল্কাপিণ্ড তাদের পশ্চাদ্ধাবন করে, তাদের পিছু করে, আতবাহু মানে পিছে ধাওয়া করা। ওয়াল আরদা মাদাদনাহা, এবং জমিনকে সম্প্রসারিত করেছি, ওয়াল কাইনা ফিহা রাওয়াসি, আর তাতে স্থাপিত করেছি আমি আল্লাহ এই জমিনে, রাওয়াসি, রাওয়াসি মানে জবাল মানে কি পাহাড়, হ্যাঁ পর্বত, যে বাল বহু বচন, আর রাসিয়াতনের বহু, রাসিয়াতনের বহু বচন হচ্ছে রাওয়াসি, পর্বতমালা, বড় বড় পাহাড় পর্বত আল্লাহ পাক রব স্থাপিত করেছেন। ও আম্বাতনা ফিহা মিন কুল্লি শাইই মাওজুন, আর তাতে আমি উদ্গত করেছি প্রত্যেক বস্তু থেকে সুপরিমিত ভাবে, মাওজুনুন ওজন থেকে, যে ওজন করা হয় সুপরিমিত, কতটা ওজন, পাঁচ কিলো মানে পাঁচ কিলো, হ্যাঁ পরিমাণ জানা আছে এখানে, মাওজুন মানে সুপরিমিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুকে উদ্গত করেন, যে উদ্ভিদ ঘাস পাত ফসল যা কিছু আল্লাহ পাক উদ্গত করেছেন তা হচ্ছে সুপরিমিত। ওয়াজা আল্লাহ লাকুম ফিহা মায়েশা, আর এই পৃথিবীতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি, মাইশাতনের বহু বচন হচ্ছে মায়েশ, যার দ্বারা মানুষ জীবন উপকরণ যেটাকে বলা, যার দ্বারা মানুষ জীবিকা নির্বাহ করতে পারে, যা খেয়ে পান করে জীবিকা নির্বাহ করতে পারে। অমাল্লাস্তুম লাহু বিরাযিকিন, এবং ওইসব তোমাদের জন্য রিজিক ব্যবস্থা করেছি, মাইশা জীবন উপকরণ ব্যবস্থা করেছি, এবং ওইসব লোকদের জন্য বা ওইসব সৃষ্টির জন্য ব্যবস্থা করেছি যাদেরকে তোমরা রিজিক দাও না, আমি আল্লাহ দিই। আর এরা কারা? আবার একদল বলছেন দাস দাসীকে বোঝানো হয়েছে, কারণ মনিব মনে করে যে আমার দাস দাসী, ওর ইনকাম তো সবকিছু আমার, আমি ওকে খেতে না দিলেও খেতে পাবে কোথায়। তো আল্লাহ বলছেন দেখো তোমাদের বাড়ির চাকর নকর দাস দাসীদেরকে তোমরা খেতে দাও না, আমি আল্লাহ খেতে দিই। এরকমই অসহায় ছেলে মেয়ে যারা দুর্বল, এখনো কাজের যোগ্য হয়নি আপনার ছেলে মেয়ে, অমাল্লাস্তুম লাহু বিরাযিকিন, এগুলোকে তোমরা রিজিক দাও না, মনে করছো আমি বাপ খাওয়াচ্ছি, হ্যাঁ চাচা খাওয়াচ্ছি, মামা খাওয়াচ্ছি এতিমকে, না না না না, আমি আল্লাহ রিজিক দিচ্ছি, আমি আল্লাহ রিজিক দিচ্ছি, তোমাকে মাধ্যম করেছি ওর রিজিক পৌঁছানোর জন্য, কিন্তু রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন, রিজিকের দ্বার আল্লাহ পাক সবার জন্য খোলা রেখেছে। আর একটি তাফসীর হচ্ছে চতুষ পর্যন্ত, কেউ কেউ বলেছেন না চতুষ পর্যন্ত তো গৃহপালিত পশু, মানুষ বাড়িতে যেসব পোষে গরু ছাগল উঁট এগুলিকে খাওয়ায়, বলছে তোমরা খাও না, আমি আল্লাহ খাওয়াই, ওই খাদ্যের ব্যবস্থা আমি করি। ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজ, এমন কোন সৃষ্টি নেই যে যার ভান্ডার আমার কাছে নেই, আল্লাহ বলছে এমন কিছু নেই যার ভান্ডার আমার কাছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন, এমন কোন মানুষ নেই যার রিজিকের ভান্ডার নেই, মানুষ ছাড়াও এমন কিছু নেই সারা পৃথিবীতে, আল্লাহ ছাড়া সবকিছু সাই, সবার রিজিক, গাছপালা রিজিকের ব্যবস্থা, গাছের জন্য যে রসের প্রয়োজন হবে, হ্যাঁ আপনার শস্য ক্ষেত খামারের জন্য যে রসের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, সবকিছু রিজিক আল্লাহর কাছে আছে। ইল্লা ইনদানা খাজাইনহু, তার খাজানা ভান্ডার আমার কাছে রয়েছে আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর কাছে আপনার আমার ছেলে মেয়েদের রিজিক আছে, আপনি কেন নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছেন মূর্খামি করে, আর বলছেন আমি খাওয়াইতে পারবো না, সেজন্য আমার দুটো ছেলে মেয়ে যথেষ্ট, একটি যথেষ্ট, এর চাইতে বড় গুমরা আর কি আছে যার আল্লাহর ভরসায় নেই, যে নিজে আব্দুর রাজ্জাক না হয় নিজেই রাজ্জাক হয়ে বসে আছে, নিজেই নাকি রিজিক দাতা হয়ে গেছে, আল্লাহর নাম নিজে কেড়ে নিয়েছে, তাগুত নয়, যদি কেউ মনে করে যে আমি আমার ছেলে মেয়েকে আমি রিজিক দিচ্ছি, তাগুত, সে আল্লাহর নামে নিজের জন্য কেড়ে নিল, সে হয়তো মুখে বলছে না কিন্তু কাজে বলছে, তার বিশ্বাসে বলছে যে আমি খাওয়াচ্ছি সেদিন পারবো না আমি ছেলে মেয়ে মানুষ করতে, সেদিন আমি ছেলে মেয়ে নিই না। আল্লাহ বলছেন যে আমি একসাথে দিয়ে দিই না, একসাথে দিয়ে দিলে পাপের কাজে ব্যবহার বেশি শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দার জন্য মানব জাতির জন্য আল্লাহ রিজিক যদি প্রশস্ত করে দেন, আমাকে আল্লাহ পাক যে দু চার হাজার দিচ্ছেন যদি আমাকে কোটি কোটি দিয়ে দেন তো লাবা গফিল আর গুমরা হওয়ার আশঙ্কা রয়েছে, কত ভ্রষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, হ্যাঁ সীমালঙ্ঘনের আশঙ্কা, জুলম অত্যাচারের আশঙ্কা রয়েছে, লাবা গফিল আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলত, জুলম অত্যাচার করত। আল্লাহ পাকের কথা সত্য, কাউকে যদি আল্লাহ অভাবে রাখেন শুকরিয়া আদায় করবেন যে এটি কল্যাণ আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ বলছেন এই কথা যে বেশি করে দিলে ক্ষতি ছিল, তোমাকে যেটা দিয়েছি ওতে তোমার কল্যাণ আছে। আর অনেক লোকই জুলম অত্যাচার করে ধন সম্পদের কারণে অথবা নেতৃত্বের বলে, ক্ষমতার বলে, জনের বলে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন অমানু নাজদেলহু, আর আমি তা সরবরাহ করি না, তা নাজেল করি না, ইল্লা বিকাদারি মালুম, তবে নির্ধারিত পরিমাণে, যখন যতটা প্রয়োজন হয় ওই নির্ধারিত পরিমাণে আমি দিয়ে থাকি। আল্লাহ নির্ধারিত পরিমাণে দেন। আল্লাহ ফাকর রব্বুল্লাহ আলম যেসব রিজিক রয়েছে তার একটা হচ্ছে বৃষ্টি, বৃষ্টিটা আল্লাহ বেশি করে দিয়ে দেন তাহলে কি অবস্থাটা হবে বলেন তো দেখি, ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ যদি আবার কম করে দেন তাতেও মানুষ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন অমানু নাজদেলহু ইল্লা বিকাদারি মালুম, বৃষ্টি থেকে শুরু করে এই বৃষ্টি পানির মাধ্যমে সমস্ত জীবের, শুধু মানুষ সমস্ত জীবের খাদ্যের ব্যবস্থা হচ্ছে, পানীয় ব্যবস্থা হচ্ছে, কারণ বৃষ্টি বন্ধ হলে খানাও পাবেন না, পানিও পাবেন না, কিছুই পাবেন না। আল্লাহ বলছেন আমি নির্ধারিত পরিমাণে নাজেল করে থাকি, সরবরাহ করে থাকি। ওয়ারসালনা রিয়াহা ওয়াকিহা, আর আমি বাতাসকে প্রেরণ করি, আর সালা মানে প্রেরণ করা, লাওয়াকিহ লিখাতুনের বহুবচন, লিখা বলা হয় গাভীন উটনিকে, গাভীন উষ্ট্রীকে কি বলা হয়, লিখাতুন বলা হয়, তো লিখাতুন বহুবচন হচ্ছে লাওয়াকিহ। তো গাভীনকে কেন বলা হয়, ওর পেট ভর্তি থাকে, তাই না, পেটে বাচ্চা ভরা আছে, তো এখানে আল্লাহ পাক বাতাসকে বলছেন যে বাতাসের পেট ভরা আছে, মানে বাতাস বৃষ্টির ভারে ভাড়া, বৃষ্টি বাহী, বৃষ্টির ভারে ভারাক্রান্ত, হ্যাঁ বৃষ্টি ভরা বাতাস। আল্লাহ বলছে ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহ, আমি বৃষ্টিবাহী বাতাস প্রেরণ করি, ফানজাল্লা মিনাস সামায় মান, অতপর আমি আকাশ থেকে উপর থেকে বৃষ্টি বর্ষণ করি, ফাস্তাইনা কুম, অতপর তোমাদেরকে তা পান করিয়ে থাকি, ওয়ামা আনতুম লাহু বিখাজিনিন, আর তার রক্ষক তোমরা নও। এই পানি যে আল্লাহ বৃষ্টির নামালেন সেটা তোমরা রক্ষা করতে পারবে না, যে সংরক্ষণ করে রেখে দেবো ক্ষমতা নেই তোমাদের। আল্লাহ যদি মনে করেন এই পানিকে পাতালে নামিয়ে দিবেন পানি খুঁজে পাবে না, হ্যাঁ কোথায় গেল এত বৃষ্টি, কোথায় গেল পানি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক বলছেন ওমান তুমুল্লাহু বিখাজিরিন, ওয়া ইন্না লানাহনু নুহিয়ু ওয়া নুমীত, আর আমি আল্লাহ মানুষকে জীবন দান করি, হ্যাঁ ওয়া নুমীত আর মৃত্যু দান করি, ওয়া নাহনুল ওয়ারিসুন, আর আমি হচ্ছি একমাত্র উত্তরাধিকারী, মালিক, সমস্ত মালিকানার অধিকারী, নাহলে ওয়ারিস, আল্লাহ পাক হচ্ছেন ওয়ারিস। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সকলে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক আসমান ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, আমি জমিন এবং জমিনের উপর যা কিছু রয়েছে ভূপৃষ্ঠে সবকিছুর একাই অধিকারী হব, মালিক হব। ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, আর আমি নিঃসন্দেহে জানি তোমাদের মধ্যে যারা অগ্রগামী, ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, নিঃসন্দেহে আমি জানি তোমাদের মধ্যে যারা পশ্চাৎগামী, যারা এগিয়ে আছে আর যারা পিছিয়ে আছে, কারা কি বুঝিয়েছেন। সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুমা করেছেন, তাফসীরের কাছে রয়েছে, সেটা হচ্ছে যারা অতীতে চলে গেছে তাদেরকে আল্লাহ জানেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেছে তারা হচ্ছে মুস্তাকদিমিন, আগে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জানেন, কাউকে এই নয় জুলুম করে চলে গেছে, পাপ করে চলে গেছে, আল্লাহ ভুলে গেছেন, ছেড়ে দিয়েছেন না, সবকে জানেন। আর মুস্তাখিরিন যারা বর্তমানে আছে এখন জীবিত আর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ জানেন, এটা সবচেয়ে প্রসিদ্ধ তাফসীর। আর কেউ কেউ বলেছেন ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা ফিত তাআ, নেকির কাজে কারা অগ্রগামী তাদেরকে আল্লাহ জানেন, আর কেউ পশ্চাৎগামী, কে পেছন দিকে হয়ে নামাজের টান পিছা টান তাদেরকে আল্লাহ জানেন, কে আগের দিকে আগ্রহের সাথে নামাজ পড়ে আর কে নিরুপায় হয়ে বাধ্য হয়ে সমাজের চাপে পরিবারের চাপে অথবা যে কোনো কারণে দুনিয়ার গরজে ইবাদত বন্দিগি করে, সবকে আল্লাহ জানেন, কে অগ্রগামী আর কি পশ্চাৎগামী ইবাদত বন্দিগির ক্ষেত্রে, তাআত আনুগত্যের ক্ষেত্রে, আর কেউ কেউ এই আয়াতকে ফিট করেছেন ওই সব মুনাফিকদের ওপর যারা নামাজ পড়তে আসত পিছন দিকে থাকত, আবার পিছন দিকে তাদের পিছনে মহিলারা আছে, মহিলার পাশে দাঁড়াবে, পুরুষদের কাতার আগে হইতো তারপরে মহিলাদের কাতারা, তো মহিলাদের পাশাপাশি তারা সামনের দিকে যাবে না। এইরকম যাদের অন্তরে বদনিয়ত রয়েছে, অন্তরে রয়েছে কুপ্রবৃত্তির রোগ, মারুদ শাহাবাত কুপ্রবৃত্তির রোগ, ওদেরকে দেখবেন যে ক্লান্ত হয়ে থাকলেও লেডিজ মার্কেটে ঘোরাঘুরি, মহিলা মার্কেটে ঘোরাঘুরি, ক্লান্ত হয়ে থাকবে, হ্যাঁ, ও বাসাতে এসে আরাম করবে না, জানে যে এই সময়টা বিভিন্ন হাসপাতাল থেকে বা বিভিন্ন ক্লিন কোম্পানি থেকে ওই মেয়েরা বাসে করে করে বাজারে আসে আর শপিং করে, ওখানে এসে ধর্ণা দিচ্ছে দেখছে, আউযুবিল্লাহ, ওদেরকে আল্লাহ জানেন, ওদেরকে আল্লাহ জানে, জি হ্যাঁ, সবকে আল্লাহ জানছেন যে কি কি করছো। ওয়াইন্না রাব্বাকা ওয়াইয়াশরুহুম, আর হে নবী মুহাম্মদ, তোমার প্রতিপালক তাদেরকে একত্রিত করবে, ইন্নাহু হাকিমুন আলীম, নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রজ্ঞাবান আর সর্বজ্ঞ, সবকিছু জানেন। আজকে এখান থেকে আমার তাফসীর শেষ করছি, এরপর ইনশাআল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে তাফসীর আগামী সপ্তাহে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, আখেরাতের বিপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল সমস্ত ফিতনা থেকে, সমস্ত রকমের ব্যাধি থেকে, সমস্ত রকমের বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আল্লাহ আমাদের আপনজনদেরকে, মুমিন ভাই বোনদেরকে যে যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জুলুম থেকে রক্ষা করেন, আল্লাহ পাক মজলুমের যেন সাহায্য করেন, আল্লাহ যেন মজলুমদের সাহায্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমের অসহায় তাদের তুমি সাহায্য করো, তাদের মদত করো, মুসলিমদেরকে তোমার দিনের দিকে ফিরে আসার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে ফিরে আসার তৌফিক দান করো, আমাদের গুনাহমুক্ত হওয়ার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করেছেন যে তার আব্বা ইন্তেকালের পরে তার আম্মার চাচার সাথে বিয়ে হয়েছে, এখন চাচাকে কি বাপ বলে ডাকতে পারবো? যদি শ্রদ্ধা সম্মানের জন্য ডাকেন, শ্রদ্ধা সম্মান এহতেরামের জন্য, তাহলে জায়েজ রয়েছে। যেমন শ্বশুরকে আব্বা বলে ডাকার প্রচলন আমাদের দেশের শ্রদ্ধার জন্য, আলেমকে কেউ যদি আব্বা বলে ডাকে শ্রদ্ধার জন্য জায়েজ রয়েছে, ওই রকমই জায়েজ রয়েছে। কিন্তু আপনার বাবার নাম অস্পষ্ট করে নেই কাগজপত্রে, অথবা গ্রামে যেন সবাই জানে যে আপনার বাবা এই নয় বরং আপনার বাবা অন্য, এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার নিজের বাবার নামে আপনি নিজে কি করবেন, ওকে চাচা ছিল চাচাই বলবেন, অসুবিধা কি? আপনার মাকে বিয়ে করলে বাপ হয় না, মাকে বিয়ে করে কেউ বাপ হয় না, নিজের জন্মদাতা বাপ না হলে। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলি মিন নারিস সামুম, ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসালিম মিন হামাইম মাসনুন, ফাইযা সাওয়াইতুহু ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون من الساجد مع الساجدين সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপরে যত মানুষ সৃষ্টি হয়েছে সমস্ত মানুষের মধ্যে এই মাটির উপাদান রয়েছে, মানুষের সৃষ্টির মূল হচ্ছে মাটি। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক মানুষ রাসূল বলে আখ্যায়িত করেছেন। কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে যে অস্বীকার করত, বা তার আগে আম্বিয়া রাসূলগণকে রিসালাতকে অস্বীকার করত, এর পেছনে তারা বলত আবাআসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ পাক কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন? তো মানুষ রসুল হলে কাফের মানতে চাইত না। সুতরাং কোন মুসলিমের যেন এই ভ্রান্ত আকিদা না থাকে যে শেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, অন্য কিছু, নূর বা আর কিছু। আর তার উপরে যদি বলে আল্লাহর নূর, যেমন তাদের ভ্রান্ত আকিদা, তাহলে আল্লাহর অংশ, আল্লাহর অংশীদার, আল্লাহর শরীক সাব্যস্ত করল, যেটা বড় শিরক। আজকে তাফসীর হবে সূরাতুল হিজরের দ্বিতীয় পর্ব আয়াত নম্বর ২৬ থেকে। আল্লাহ পাক ইরশাদ করছেন মানুষের সৃষ্টি সম্পর্কে, আর তারপর আদম আলাইহিস সালামের কথা বিশেষভাবে, তাকে ফেরেশতারা সেজদা করলেন, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসাল, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ প্রথম মানুষকে, প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, মিন সালসালিম মিন হামাইম মাসনুন। এই শব্দগুলির শাব্দিক অর্থ দেখে নি আর তারপরে মিলিয়ে অর্থ করি। সালসাল বলা হয় শুকনো ঠনঠনে মাটি, শুকনো মাটির কোন বাসনপত্র তৈরি করে যদি আপনি নখ করেন তাহলে ঠনঠন করে বাজে, হ্যাঁ, এমনকি পোড়াবার আগেই, এখন পোড়ানো হয়নি হয়তো, যে মাটির হাঁড়ি মাটির যে খোলা ইত্যাদি তৈরি করা হয় এগুলো আপনি দেখবেন বাজিয়ে শুকিয়ে গেলে ঠনঠন করে আওয়াজ হয়। এই ঠনঠনে শব্দ হয় যে শুকনো মাটিতে, ওই মাটিকে বলা হয় সলসাল। আর হামাউন মানে হচ্ছে এমন মাটি যে মাটি কালো রঙের, দীর্ঘ সময় পড়ে থাকার জন্য কালো হয়ে যায়, দীর্ঘ সময় পানিতে পচার কারণে কি হয়ে যায়, কালো হয়, যাকে আমরা কাদা বলি। কাদা বলেন তো আপনারা, না কাদা, কোন কোন এলাকা পাঁক। মাসনুন বলা হয় মানে দুর্গন্ধযুক্ত, হ্যাঁ, পচা, পচাতে গন্ধ হয় তো পচা বলেন, বা দুর্গন্ধযুক্ত যা দীর্ঘদিন পড়ে থাকার কারণে পানিতে সরে পচে যাতে দুর্গন্ধ একটা বের হয়, কাদা থেকে একটা গন্ধ আসে না, ওই রকম কাদাকে বলা হয় হামাউন মাসনুন। কালো রং হামা আর মাসনুন যাতে দুর্গন্ধ রয়েছে। তাহলে তর্জমা অনুবাদ কি করব তা না, আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি মানুষকে, মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, মিন সলসালিম মিন হামাই মাসনুন, পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, পচা কালো মাটিকে আল্লাহ পাক প্রথম নিয়েছেন। তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যে গঠন, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন, কারণ কোরআনে কারিমে আয়াত রয়েছে, লিমা খালাকতু বিয়াদিয়্যা, হে ইবলিস মা মানা কান্তাসজুদ, তোমাকে কোন বস্তু সেজদা করতে বাধা দিল এমন ব্যক্তিকে, এমন আমার প্রিয় সৃষ্টিকে, যে লিমা খালাকতু বিয়াদিয়্যা, যাকে আমি স্বহস্তে নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহ পাকের হাত রয়েছে আল্লাহ পাকের হাতের মতো, এর একটি দলিল কোরআনে কারিমের এই আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন তৈরি করলেন আদম আলাইহিস সালামের, হ্যাঁ, মাটি থেকে, তারপরে পড়ে থেকে শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে ঠনঠন করে, একটু আঘাত করলে ঠনঠন করে আওয়াজ আসতে শুরু হল, এই অবস্থা এখানে তুলে ধরা হয়েছে। কোন কোন আয়াতে প্রথম একেবারে প্রথম অবস্থাকে তুলে ধরা হয়েছে, কি যখন মাটিকে পানিতে মিশানো হয়নি সে অবস্থা, ওই মাটিকে কি বলা হয়, কে বলতে পারেন, যে মাটি শুকনো মাটি এখনো পানিতে মিশানো হয়নি কি বলা হয়, আরবিতে কি বলা হয়, আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামের উপমা দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ পাকের নিকটে কামাসাল আদম, আদম আলাইহিস সালামের মতো, আদম বিনা বাপ মায় আর ঈসা আলাইহিস সালাম বিনা বাপে, এদিক থেকে দৃষ্টান্ত রয়েছে, সাদৃশ্যতা রয়েছে। খালাকাহু মিন তুরাব, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন কি থেকে, তোরাব থেকে, তোরাব মানে হচ্ছে ধুলো, তোরাব মানে শুধু ধুলো, ধুলোকে তোরাব বলা হয়, হ্যাঁ, তোরাব বলা হয় ধুলো মাটিকে, তো শুকনো মাটি, ওটাকে যখন পানিতে মিশানো হলো তারপরে সেটা কাদা হলো, সেটা দীর্ঘদিন পড়ে থাকলো, পড়ে থেকে কালো হয়ে গেল, আর দীর্ঘদিন পড়ে থাকার কারণে তার পচা একটা গন্ধ আসতে শুরু হলো, তখন সেটা হলো হামাউন হলো মাসনুন হলো, আর তারপরে যখন শরীরের গঠনটা তৈরি হলো তখন সেটা হলো সলসল সলসল, আর এমন ঠনঠন করে বাজে আল্লাহ পাক সূরা রহমানে বলছেন কাল ফাখার, খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, ফাখার আবার কোন মাটিকে বলা হয়? যেই মাটিকে পোড়ানোর পরে মাটির পাত্র বাসন প্রথম তো শুকায়, কুমাররা কি করে রোদে শুকায়, শুকাইলে ঠনঠন করে বাজে, আর তারপরে ওইটাকে আবার পুড়িয়ে নিলে তখন ওর নাম হয় ওই মাটিটার নাম হয় ঠিকরে, যেটাকে ঠিকরে বলে। ঠিকরে কোনটাকে বলে? যেটা পুড়িয়ে না হয় এটা ঠিকরে। হ্যাঁ, ঠিকরে ফাখার, ফাখার বলা হয়। তো একেবারে ঠিকরার মতো পুড়িয়ে না মাটির মতো আদম আলী ইসলামের দেহটা হয়ে গেল, তারপরে আল্লাহ রূহ দিয়েছেন তাতে। কোন কোন আয়াত আল্লাহ বলছেন যে তিন, হ্যাঁ ইবলিস বলছে আল্লাহ কেমন করে সিজদা করতে পারি তাকে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছে আর ওকে তিন থেকে সৃষ্টি করেছে। তিন মানে কি? আবার ওখানে বিশেষ একটা স্তরের কথা, মাটিকে পানিতে মিশানোর পরে যখন কাদা হয়েছে, সাধারণ কাদাকে কি বলা হয়? তিন বলা হয়। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সৃষ্টির বিভিন্ন স্তর, সৃষ্টির শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, রূহ সঞ্চার করা পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। এক এক আয়াতে এক এক রকম অবস্থা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল জান্না খালাকনাহু, আর জিনকে আমি সৃষ্টি করেছি, জিনকে জিনও বলা হয় জানও বলা হয়, আর জিনকে আমি সৃষ্টি করেছি মিন কাবুল, এর পূর্বে, মানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে। তাহলে এই বিষয়টি আমাদের কাছে কি স্বীকৃত কোরআনে কারিমের আয়াত দিয়ে, যে আদমের আগে জিন জাতিকে পয়দা করা হয়েছে, আদমের আগে জিন জাতিকে পয়দা করা হয়েছে। কি থেকে পয়দা করা হয়েছে? মিন্নারিস সামুম, মিন্নারিস সামুম। সামুম মানে কি? সামুম মানে হচ্ছে ধোঁয়া বিহীন আগুন, এমন আগুন যাতে ধোঁয়া থাকে না, ধূম্রহীন, যাতে কোনো ধোঁয়া নেই, যে আগুনে ধোঁয়া নেই, শুধু আগুন আর আগুন আর আগুন। এই জন্য কেউ কেউ এর অর্থ করেছেন লেলিহান, অগ্নিশিখা, অগ্নিশিখা থেকে, অগ্নিশিখা যাতে ধোঁয়া থাকে না। তো তা থেকে আল্লাহ পাক তৈরি করেছেন সামুম। আরবি ভাষায় বলা হয় লু হাওয়াকে, যে হাওয়াতে আগুনের মতো তাপ থাকে, আর যাতে মানুষ অনেকেই মারা যায় কে সামুম বলা হয়। হ্যাঁ, রিহুন সামুম, হ্যাঁ স্মরণ করো ওই সময়টিকে যখন তোমার প্রতিপালকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাগণ মালায়িকাকে বলেছিলেন ইন্নি খালিকুম বাশারাম, আমি একজন মানুষ সৃষ্টি করব, মিন সালসালিম মিন হামাইম মাসনুন, পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, ফাইজা সাওয়াইতুহু, অতঃপর যখন তা আমি সুঠাম করে দেব, তার গঠন সুন্দর করে দেব, মানে মাথা থেকে পা পর্যন্ত তার গঠন আমি তৈরি করে নেব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর তাতে আমি ফুঁকে দেব, সঞ্চার করে দেব আমার বিশেষ আত্মা। আল্লাহ পাকের রূহ মানে আল্লাহ পাকের অংশ বিশেষ নয়, এখানে আল্লাহ পাকের রূহ মানে আল্লাহ পাকের স্পেশাল রূহ। প্রথম মানব জাতি শুরু হচ্ছে, প্রথম রূহ মানুষের, প্রথম রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ সৃষ্টি করেছেন আর আত্মা রূহ সৃষ্টি করেছেন, তো আল্লাহ পাকের এটা সৃষ্টি রূহ। এখানে যেমন রূহ মানে আল্লাহর অংশ বিশেষ নয়, ঠিক তেমনি ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়েছে, যেহেতু বিনা ভাবে পয়দা করা হয়েছে, সেই জন্য আল্লাহ পাক তাকে রুহুল্লাহ ও রুহুম মিনহু আল্লাহ পাকের রূহ বলেছেন। কিন্তু এর মানে এই না যে আল্লাহ পাকের অংশ, যেমন খ্রিস্টানরা ইশিরকি ভ্রান্ত আকীদা রাখে। যখন আমি তাতে আমার বিশেষ আত্মা আমি সঞ্চার করে দেব, ফাকাউলাহু সাজেদিন, তখন তাকে সেজদাই অবনত হয়ে যেও। ফাকাউ এটা আমরের সেগা, ওয়াকা একাও বাবে ফাতায়াফতাও থেকে আমরের সেগা হচ্ছে কা, কা, যেমন খাফা এ খাফো থেকে ভয় করো, এর আরবি কি হবে দেখি কে গ্রামার বুঝে, খাফ, খাফা এ খাফো যেহেতু আছে খাফ হবে, আজুয়াফের মাঝখানে যদি হারফে ইল্লা থাকে এইরকম নিয়ে আসেন, যেমন খাফা খাওয়াফা ছিল ওইরকমই, আরো আরো নিয়ে আসেন কালা, কালা থেকে কি হবে, কালা যেহেতু না সায়ান্স আছে না কুল, আর এখানে কি কা, কা হবে যেহেতু ওয়াকায়াক ফাতাহ থেকে, তাহলে ফাকাউ কা থেকে কাউ জামা মুজাক্কার হাজের ইস্তেজা, তোমরা ওয়াকা ইয়াকাউ মানে পড়ে যাওয়া, অবনত হয়ে যাও, তোমরা অবনত হয়ে যেও তার উদ্দেশ্যে সেজদায় সাজেদিন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, আল্লাহর যখন হুকুম হলো যে সেজদা করো, আর মালায়েকাদের সাথেই চলাফেরা করত, ঊর্ধ্ব আকাশে যেত এই ইবলিস, ইবলিসও সেই আদেশের অন্তর্ভুক্ত হইল। যেমন আমাদের এখানে ইসলামিক সেন্টারে আলোচনাতে যে কোন লোক আসুক, যদি আমরা আলোচনা শেষে খেতে বসে সবাই খাবে না, খাবে না, হ্যাঁ ঠিক কিনা? আরে কেউ শুনতে আসুক আর না আসুক, কোন লোকের সাথে দেখা করতে এসছে, তারও এতে অংশ রয়েছে, ঠিক আছে চলে গেল। তো ওই রকমই ইবলিসকে হুকুম হলো যে ফেরেশতারা সিজদা করছে, তুমিও সিজদা করো, এদের সাথে তুমি থাকো, যদিও তুমি জিন। এর মানে কখনো এই নয় যে ইবলিস ফেরেশতা ছিল, ইবলিস ফেরেশতা ছিল না, কারণ স্পষ্ট কোরআনে কারীমের আয়াত রয়েছে যে কানা মিনাল জিন্নে ফাসাকা আন আমরি রব্বিহি, ইবলিস জিনের অন্তর্ভুক্ত ছিল, মালায়েকা ফেরেশতার অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং এরপরে কারো দ্বিমত করা এটি অবশ্যই কোরআন বিরোধী কথা। কোথায় রয়েছে আয়াত কি বলতে পারেন? হ্যাঁ, সূরাতুল কাহফে, যেটা প্রতিদিন প্রতি জুমার দিনে পড়া মুস্তাহাব। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা একসাথে একত্রিত ভাবে সিজদা করল, কুল্লুহুম আজমাউন, যাতে একটাও বাকি না থাকে, কুল্লুহুম বলি হইতো, ফাসাজাদাল মালায়েকা সব ফেরেশতা চলে আসুন, কুল্লুহুম এক তাগিদ, সকলে আজমাউন একসাথে একেবারে বিনা কোন বিলম্বে, হ্যাঁ সকলে সিজদা করল, তাকিদের উপর তাকিদ, একজন ফেরেশতা অস্বীকার করেনি, অবাধ্য হয়নি, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া, আবার সে অস্বীকার করলো আইয়াকুনা মাস সাজেদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে, সেজদাকারীদের দলে সামিল হতে অস্বীকার করলো, যে না আমি সেজদা করব না। তাহলে তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মালাকা আল্লা তাকুনা মাস সাজেদিন, তোমার কি হয়ে গেছে? মালাকা মানে কি হয়ে গেছে? এই আরবি আপনি আপনার রাত দিন দৈনন্দিন কথাবার্তায় বলতে পারেন, মালাক মানে তোমার কি হয়েছে, মাবেক মালাক দুটি চলে, মাবেকা তোমার কি অবস্থা, কি হয়েছে, মালাকা তোমার কি হয়েছে, মালাকা তোমার কি হয়েছে, আল্লাহ তাকুনা মাসাজেদিন, যে সেজদাকারীদের সাথে তুমি হলে না, দলে সামিল হলে না। কালা ইবলিস বলল, লাম আকুন লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন, লাম আকুন লি আসজুদ, আমি সেজদা করতেই পারি না, লম আকুল্লে আসচুদ, আমি সেজদাকারী হতেই পারি না, তাকে লেবাসারিন, এমন মানুষকে সেজদাকারী হতে পারি না, এমন মানুষকে আমি সেজদা করতে পারি না, খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন, যাকে তুমি সৃষ্টি করেছ পচা কালো শুষ্ক ঠনঠনে মাটি থেকে, মাটি থেকে তৈরি করলে, আর আমি আগুন থেকে সৃষ্টি, আমি কি করে ওকে সেজদা করব? তাহলে সেজদা বাধা দিয়েছিল কিসে, কিসে বাধা দিয়েছিল? অহংকার। এই অহংকার কুফুরি কিনা? তাহলে অহংকারের মাধ্যমে কুফুরি হয়ে থাকে। কেউ যদি অহংকার করে, আমার মতো উচ্চ শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী এত বড়, আর আমি এত বড় একটা বৈজ্ঞানিক, হ্যাঁ সায়েন্টিস্ট, আমি আবার সেজদা করে নামাজ পড়ব, তাও আবার জামাতে গিয়ে, না সেটা হইতে পারে না। যদি এ কথা মনের ভিতরে থাকে তাহলে সে মুসলিম না, সে ইবলিসের মতো কুফরি করল, এটাকে বলা কুফরুল ইস্তিকবার, অহংকার বশত কুফরি। আল্লাহ পাকের সব বিধান অস্বীকার করেনি, শুধু একটা কথা মানতে পারি না। এই জন্য মানব জাতিকে গোমরা করার জন্য যে ছাড়গুলি আল্লাহর কাছে চাইছে, দরখাস্ত করছে, এই বিশ্বাস রেখে যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তাহলে কবর মাজার পূজা যারা মনে করে ছেলে দিতে পারে মাজার, মাজারওয়ালা জিলানি চিস্তি, রোগ ভালো করতে পারে জিলানি চিস্তি, হ্যাঁ পীর ওলি মুর্শিদ, তাদের চাইতে ভালো ইবলিস ছিল, ঠিক কিনা? ইবলিস এ কথা তখনও মনে করেনি আর এখনো মনে করে না যে আল্লাহ ছাড়া কেউ ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, এই কথা কোনো জায়গায় প্রমাণ নেই। আচ্ছা কোনো জায়গায় কেউ যদি প্রমাণ করতে পারে তো আমি মেনে নেব, ভুল স্বীকার করব, কোথাও নেই। তার মধ্যে ছিল অহংকারের কুফরি, আমি আল্লাহ তোমার সবকিছু মানতে পারি, তোমার এই হুকুম মানতে পারি না, এটা আমার জন্য মানা সম্ভব নাই, কারণ এটা আমার মানহানি হয়ে যাবে। তাহলে এইরকম যদি রোগ কোনো মানুষের মধ্যে থাকে, ইসলামে সব মেনে নিতে পারি কিন্তু এটা মানতে পারি না, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইবলিসের দলে সামিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আদম আলাইহিস সালাম আর ইবলিসের এই ঘটনায়, কালা আল্লাহ পাক তখন ইরশাদ করছেন ফাখরুজ মিনহা, তুমি যখন সেজদা করবে না তাহলে এই মর্যাদা থেকে তুমি বহিষ্কার হয়ে যাও, বেরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উচ্চ স্থানে আল মালাউল আলা, যেখানে ফেরেশতারা বসেন, ফেরেশতাদের মজলিস হয়, মাহফিল হয়, সেখানে ইবলিস যেতে পারত, সেখানে যেতে পারত আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে, যখন সেজদাকে অস্বীকার করল তখন আল্লাহ পাক সেখান থেকে তাড়িয়ে দিলেন, আর আকাশের দিকে যেতে পারবেন, আর তুমি আর তোমার কোন চেলা যদি উর্ধু আকাশে যাওয়ার চেষ্টা করে আকাশে কোন সংবাদ নেওয়ার জন্য, তাহলে ফাতওয়াহু শিহাবুন সাকিব, তাহলে উজ্জ্বল উল্কাপিণ্ড তাকে আঘাত করবে আর তাতে জ্বলে যাবে অথবা পাগল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তাহলে তুমি বেরিয়ে পড়ো এখান থেকে, ফাইন্নাকা রাজিম, কারণ তুমি বিতাড়িত, তুমি অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর বিচার দিবস, প্রতিদান দিবস পর্যন্ত তোমার উপর অভিশাপ হতে থাকবে, লানত পড়তে থাকবে, অভিশাপ হতে থাকবে, একটি লানত না কিয়ামত পর্যন্ত, বিচার দিবস ইয়াউমিদ্দিন, দিন মানে হচ্ছে জাজা, দিন মানে এখানেও দিন মানে হচ্ছে প্রতিদান, যাজা বদলা, আর সুরাতুল ফাতিহা দিন মানে বদলা, অনেকেই দীর্ঘদিন লেখাপড়া করেন কিন্তু সুরা ফাতে মালিক ইয়াউমিদ্দিন দিন মানে বলতে পারেন না, দিন মানে শুধু ধর্ম, দিন মানে জীবন বিধান বা এইরকম কিছু, দিনের আরো অর্থ হয়, দিন মানে আনুগত্য, আলালিল্লাহিদ্দিনুল খালিস, নিষ্ঠার সাথে আনুগত্য একমাত্র আল্লাহ পাকের হবে, এখানে আনুগত্যের অর্থ রয়েছে, মুখলিসিন আলাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য নিখুঁত করবে, তো দিন মানে আত্মা ইনকিয়াদ, আনুগত্য করা হয়, আর দিন মানে বদলা প্রতিদান হয়, যেমন মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা, এখানেও ইলা ইয়াউমিদ্দিন বদলার দিবস, প্রতিদান দিবস হচ্ছে বিচার দিবস, বিচার দিবসেই প্রতিদান হবে ভালো মন্দির, দুনিয়ায় প্রতিদান নাও হইতে পারে, কারণ দুনিয়া বদলার জগৎ নয়, এটা হচ্ছে কর্মজগৎ। কালা রব্বে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, তখন দরখাস্ত করা শুরু করল ইবলিস, আর দরখাস্ত করেছে কত আদবের সাথে, রব্বি রব্বি, হে আমার রব্বি, আসলে ছিল রব্বি, হে আমার রব, ইবলিস দরখাস্ত করার তরিকা জানছে, আর আমাদের এক শ্রেণীর মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে দরখাস্ত করছে, বাবা তুমি উদ্ধার করো, বাবা তুমি আমার ছেলে দাও, বাবা আমার রোগ ভালো করে দাও, কেউ বাবার কাছে চাইছে, কেউ মায়ের কাছে চাইছে, মানুষকে চাওয়ার তৌফিক হইল না, যে মানুষকে সেজদা না করার কারণে ইবলিস মরদুদ রাজিম অভিশপ্ত হইল, সেই ইবলিসকে তরিকা জানা আছে যে কেমন করে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বে বলে চাইতে হবে, কোরআনে কারিমে যতগুলি দোয়া রয়েছে আম্বিয়া রাসূল গনের, হয় রব্বে বা রব্বানা এক বচন বহু বচন দিয়ে রয়েছে, আর না হলে আল্লাহুম্মা দিয়ে রয়েছে, আর আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়ার কোন দোয়া কোরআন হাদিসে নেই, আর ওসিলা ধরে দোয়া আল্লাহর কাছে চাইলো, কিন্তু ওসিলা নবী ওলি রসুলের ওসিলা ধরে বা কোন নেক লোকের মুরব্বির বুজরুগানের দিনের ওসিলা ধরে দোয়া চাইবে, এইরকম একটি দোয়ার নজির কোরআন হাদিসে নেই, কোরআনেও নেই, কোন সহি হাদিসে নেই, তারপরেও মুসলিম সমাজের অধিকাংশ লোকের আমাদের দেশের হয় আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই, বালা মুসিবত বিপদ আপদে যে মনস্কামনা তারা পূরণ করে, আর না হলে আল্লাহর কাছে চাইলেও ভায়া হয়ে ওসিলা না ধরলে দোয়া করা যায়, ওসিলা ধরতে হবে, নবীর ওসিলাই, বড় পীরের ওসিলাই, না হয় অমুক হুজুরের ওসিলাই, গঙ্গহীর ওসিলাই, মহাজের মক্কির ওসিলাই, অমুকের ওসিলাই, তমুকের ওসিলাই, এ ওসিলা, এ ওসিলা তো ইবলিসও জানত না, ইবলিসও জানত না এই ওসিলা, ইবলিসের ঘটনা কত কত আয়াতে রয়েছে, কোন একটা আয়াতে ওসিলার কথা আছে, আছে, যে ইবলিস গোমরা করে ওসিলা ধরিয়েছে জাহান্নামের রাস্তা ধরিয়েছে আদম সন্তানকে, সেই ইবলিস নিজেও ওসিলা ধরে না, নিজেও ওসিলা ধরতে যায় না, কালা রব্বে ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, হে আমার প্রতিপালক, ফানজিরনি, তাহলে আমাকে অবসর দেন, ছাড় দেন, এলা ইয়াউমে ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, মানব জাতির পুনরুত্থান দিবস পর্যন্ত, ওই দিন পর্যন্ত যেই দিন মানুষকে উঠানো হবে, এটা শাব্দিক অর্থ। এলা ইয়াউম, ওই দিন পর্যন্ত যেই দিন ইউবাসুন, মানুষকে উঠানো হবে বিচার হিসাব নিকাশের জন্য, কেয়ামত পর্যন্ত আমাকে ছাড় দেন, মানে আমার যেন মরণ না আসে, আর আমাকে ক্ষমতা দিয়ে দেন, ওই রকম দাপোটার ক্ষমতা, সব রকম ক্ষমতা, যাতে করে মানুষের শিরা উপশের রক্তের সাথে চলাচল করতে পারি, আর মানুষকে অশ্বাস মন্ত্রণা দিয়ে যে কোনো পাপে লিপ্ত করতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়ে দেন। আল্লাহর কাছে ক্ষমতা, তাহলে ইবলিসের বিশ্বাস, আল্লাহ যদি এই ক্ষমতা না দেয় তো আমার ক্ষমতা নেই, আর আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে না রাখে তো আমার বাঁচারও ক্ষমতা নেই। আর যদি মুসলিম হওয়ার পরে বলে যে এই ছেলেটা আমার বাবার দান, আর এই যে রোগ, মারাত্মক রোগ থেকে আমার ছেলেটা ভালো হয়ে গেল, ওই বাবার দরগাহে নিয়ে গেছিলাম সেই জন্য, তাহলে কে অধম? ইবলিসের চাইতে অধম কিনা চিন্তা করুন তো দেখি। ইবলিস আল্লাহর কাছে চাইছে। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, নিঃসন্দেহে তোমাকে ছাড় দেওয়া হইল, তুমি ওই সব অন্তর্ভুক্ত যাদেরকে ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে তোমাকে ছাড় দেওয়া হইল। এলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময়ের দিবস পর্যন্ত, নির্দিষ্ট যে সময় আসছে ওই সময় যে সময়টা জানা রয়েছে আল্লাহ পাক জানেন, সেই সময়ের দিন পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমাকে সময় দেওয়া হইল। কালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইয়ানান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহর কাছে আরো দরখাস্ত করা শুরু করলো, আর প্রতিবার বলছে রব্বে রব্বে। কালা ইবলিস বলল, রব্বে হে আমার প্রতিপালক, বেমা আগুয়াইতানি, যেহেতু আমাকে তুমি পথভ্রষ্ট করেই দিলে, আগুয়াইতানি মানে আদলালতানি, আমাকে যখন গুমরাহ করেই দিলে, জাহান্নামের পথে লাগিয়ে দিলে, লা উযাইয়ানান্না লাহুম ফিল আরদ, তাহলে পৃথিবীতে আমি মানব জাতির জন্য সুশোভিত করে পেশ করব, সুসজ্জিত করে পেশ করব সমস্ত মন্দ কাজকে, আমাকে এই ক্ষমতা দাও যে তাদের মনে শিরা অপসরায় চলে, তাদের মনে যাতে করে আমি পাপকে সাজিয়ে সাজিয়ে পেশ করতে পারি। যারে তুই একটা স্ত্রী নিয়েই থাকবি সারা জীবনটা, কার পঞ্চাশটা আছে, কার একশোটা আছে, কে কত কি করে, তোর দুটো তিনটেও থাকবে না। জি হ্যাঁ, ধন সম্পদ কি এমন সাজিয়ে সাজিয়ে পেশ করব যে তুই হালাল কামায়ে 500 বছর বয়স পাইলেও তো কিছু করতে পারবি না, সুতরাং কিছু হারাম কর, রাতারাতি বড় লোক হয়ে যাবি। জি হ্যাঁ, এইভাবে প্রতিটি ক্ষেত্রে শয়তান সাজিয়ে সাজিয়ে গোনাকে কখন ভয়ঙ্কর রূপে পেশ করে না, শয়তান গোনাকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, যাতে সাদরে সাদরে গ্রহণ করে মানুষ। যারা খুন করে মনে করে যে আমি বেঁচে থাকবো, ওকে মেরে দেব, আমি খুব ভোগ করব। হ্যাঁ, যারা বেইমানি করে মনে করে যে বেইমানি করে ওর জমি আমি ভোগ করবো, ওকে ভোগ করতে দেব না, ঠিক কিনা? তাহলে শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে, হতে পারে সেই ভোগ করতে পেল না, যাকে মারতে চেয়েছিল মারতে পারে, নিজেই মারা গেল। হ্যাঁ, অথবা ওকেও মারল, সেও মারা গেল, কেউ ভোগ করতে পেল না, আর কেউ ভোগ করছে, কিন্তু শয়তান সাজিয়ে পেশ করেছে। সব সময় মনে মগজে বসে আছে যে আমি দীর্ঘদিন থাকবো আর এদেরকে রাখবো না, আমি খুব সুখে থাকবো আর এদেরকে শেষ করব। জি, জালেম এই কথাই চিন্তা করে, সব কথা শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করলা। ওযাইয়ানান্নাল্লাহু ফিল আরদ, পৃথিবীতে এই মানব জাতির জন্য আমি অবশ্যই অবশ্যই সুসজ্জিত করে পাপগুলিকে পেশ করব। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আর এদের সমস্তকে আমি পথভ্রষ্ট করব। যখন আমি গোমরা পথভ্রষ্ট হয়ে গেলাম, তো ওদের সমস্তকে কি করব, পথভ্রষ্ট করে দেব, জাহান্নামের পথে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তানও ভালো করে জানে যে কাকে পারবো না, শয়তানও ভালো করে জানে যে কাকে পারবো না, কাকে পারবো না বলছে, ইল্লা, হ্যাঁ একমাত্র, হে আল্লাহ তোমার ওই সব বান্দাদেরকে তাদের মধ্য থেকে, মানে আদম সন্তান থেকে, যারা হচ্ছে আল মুখলাসিন, মুখলাসিন নিষ্ঠাবান, ইখলাস হচ্ছে শিরক মুক্ত জীবনযাপন, যারা শিরক মুক্ত, যারা দুনিয়ার কোন গরজ রাখে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, লোক দেখানো কোনো কাজ করে না, কোন কিছুর লোভে কোনো কাজ করে না, কারো ভয়ে, আল্লাহ ছাড়া কারো ভয়ে কোন কাজ করে না, বা কোনো কাজ থেকে বিরত থাকে না, একমাত্র যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মানুষ শক্তি বাতের শক্তি বলে ভয় না, তাদেরকে পারবো না, ওদেরকে পারবো না। তাহলে ইখলাস হচ্ছে, এখলাস হচ্ছে মানুষের এবাদত বন্দেগী, দিন ইসলামের আমলের আত্মা স্বরূপ, রূহ স্বরূপ। শরীরের কোন মূল্য নেই যদি আত্মা না থাকে, যত বড় মানুষ হন না কেন, কোন মূল্য নেই। যত তাড়াতাড়ি দাফন করা সম্ভব দাফন করবে, যত বেশি আপনাকে ভালোবাসে তত তাড়াতাড়ি করবে যে না তাকে দাফন করা হোক। আর যারা আপনাকে ভালোবাসে না, ও দাফন করা হোক আর নাই হোক তাতে আমাদের কি, ঠিক না? তাহলে যারা বেশি ভালোবাসে তারাই তাড়াতাড়ি দাফন করতে চাইবে আপনাকে, কারণ আপনার শরীরের কোন মূল্য নেই যে শরীরে এত যত্ন করছেন, যে শরীরকে হারাম খাওয়ানোর জন্য, শরীরের চাহিদা পূরণ করার জন্য, যে না আর টাকা পয়সা বেইমানি আত্মসাপ আর হারাম ব্যবসা বাণিজ্য আর সুদ আর ঘুষ, রুহের তো কোনো কাজে আসলো না এগুলো। যত পাপ করে শরীরকে আরাম দিচ্ছেন, এগুলিতে শরীরের চাহিদা পূরণ হয়, আত্মার তো একটিও চাহিদা পূরণ হয় না। ইখলাস হচ্ছে দীন ইসলামের যত আমল রয়েছে সমস্ত আমলের রূহ আত্মা স্বরূপ। যাদের মধ্যে ইখলাস রয়েছে, ইখলাসের সাথে তাহলে আকিদা ইখলাস রয়েছে, এবাদাতে ইখলাস রয়েছে, আখলাক আমলে চলাফেরাতে ইখলাস রয়েছে। আমি আপনার সাথে ভালো ব্যবহার করি, সালাম দিই, হাসি মুখে কথা বলি, আপনাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আপনি আপনার আমি উপকার করি, আপনার কাছে কিছু পাবো এই জন্য নয়, আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্য। আমি আপনার সাহায্য করি, আপনাকে ধার করজ দিই কিসের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক এই কথা শিখিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাউকে খেতে দিই, লা নুরিদু মিনকুম যাদেরকে খেতে দিই তাদের কাছে কোনো বদলাও চাই না আর কোন শুক্রিয়া কৃতজ্ঞতাও আশা রাখি না। ইখলাস জরুরি, আপনার কাজ যাতে ইখলাস থাকে। আপনি দিনের দাওয়াতের কাজ করছেন, দুনিয়ার কোনো গরজ যেন না থাকে, ইখলাস থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, ইখলাস নিজের অন্তরে মজবুত করার তৌফিক যেন দান করেন। যার মধ্যে ইখলাস নেই সে যে কোনো শিরকে লিপ্ত হইতে পারে, কবর মাজার পূজার শিরকে যদি লিপ্ত না হয় তো দুনিয়াদারি শিরকে লিপ্ত হয়ে যাবে, দুনিয়াদারি শিরকে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার লোভ লালসায় লিপ্ত হয়ে যাবে, কারো ভয়ে কথা বলল, কারো ভয়ে বলবে অথবা কারো কাছে কোনো আশা নিয়ে কথা বলবে। কাল হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন যে হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আসলে ছিল হাজা সিরাতুন মুস্তাকিম আলাইয়া, এই হচ্ছে সরল পথ আমার পর্যন্ত পৌঁছা। আল্লাহ বলছে এটাই হচ্ছে ইখলাস, ইখলাসের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন। হাজা মানে এই যে ইখলাসের কথা বললাম, নিষ্ঠাবানদের কথা, মুখলাসিন, এদেরকে শয়তান বলছে, শয়তান শয়তান পারবে না বলল, ইল্লা ইবাদাকা মিনাল মুখলাসিন, শয়তানের ভাষা, শয়তান শয়তান জানছে যে আমি মুখলিসদেরকে পারবো না, যারা নিষ্ঠার সাথে আল্লাহর দিনকে ধরে আছে, খলুসিয়াতের সাথে, তাদের ইমান ইসলামে আমলে কোনো ভেজাল নেই, দুনিয়ার কোনো গরজ স্বার্থ নেই, তাদেরকে আমি পারব না। ইখলাস নিষ্ঠা যদি থাকে তাহলে যে কোনো পাপ থেকে আমি বেঁচে থাকবেন, যে কোনো অন্যায় থেকে আপনি বেঁচে থাকবেন, কারণ আল্লাহর জন্য ইখলাস, আল্লাহর জন্য আমি করছি, আল্লাহর জন্য আমি জেনা থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য আমি প্রেম করা থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য আমি দুনিয়ার ভোগবিলাস থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য হারাম পথ থেকে বেঁচে আছি, আল্লাহর জন্য চুরি থেকে বেঁচে আছি। এই নয় যে লোকে কি বলবে না বলে, লোক থাকার নাই থাকার, লোক আছে না আছো আমি খেয়ালই করি না, এ হচ্ছে ইখলাস। ইখলাস কোরআন হাদিসে ইখলাসের কথা খুব বেশি বেশি উল্লেখ করা হয়েছে। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ক্ষেত্রেও তারাই জান্নাতি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা খালেস মিন কলবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই শর্তটি লাগানো হয়েছে, খলুসিয়াতের সাথে অন্তরের নিষ্ঠার সাথে যদি কালেমা তাইয়্যিবার শাহাদাত দেয় আর অন্তরের খলুসিয়াতের সাথে কোনো ভেজাল নেই, এই কালেমা পড়াই, এই খলুসিয়াতের সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেয় তাহলে আবার বেনামাজি হতে পারে, এক রাকাত নামাজ ছুটতে পারে, ফরজ ছাড়তে পারে, কাবিরা গুনাহ করতে পারে, আর ভুল হয়ে গেলে আবার বিনা তওবায় এক মিনিট পার করতে পারে, অসম্ভব কথা, অসম্ভব কথা। আর যারা এই রকম চরিত্রের হবে তাদের জন্য তো জান্নাত রয়েছে, ভুল করে না আর ভুল হয়ে গেলে বিলম্ব করে না তওবা করে, তাদের জন্য তো জান্নাত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তালা, আল্লাহ বলছেন হাজা সিরাতুন আলাইয়া মুস্তাক, আলাইয়া মানে এলাইয়া, আসলে এখানে এটি হচ্ছে সরল পথ আমার পর্যন্ত পৌঁছা। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছিতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহর জান্নাতে পৌঁছিতে চাও, তাহলে ইখলাস সৃষ্টি করতে হবে নিজের অন্তরে, ইবাদতে আকীদায় আমলে আখলাকে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তারপর আল্লাহ ঘোষণা করছেন, শুনে রাখো ইবলিস, আমার যে বিশেষ বান্দা রয়েছে যারা নিষ্ঠাবান বান্দা রয়েছে তাদের ওপর তোমার কোন আধিপত্য নেই। লাইসালা কালিম সুলতান, সুলতান মানে আধিপত্য, কোন দাপট চলবে না, কোন আধিপত্য নেই, কোন কর্তৃত্ব চলবে না, তুমি তাদের উপর নেতৃত্ব দেবে আর তাদের অন্তরে ঢুকে তাদেরকে গোমরা করবে এটা করতে পারবে না। ইল্লা মানি তাবাকা মিনাল গাবিন, তবে ওইসব লোকদের ওপর তোমার দাপট চলবে যারা তোমার অনুসরণ করবে মিনাল গাবিন গোমরা পথভ্রষ্টদের মধ্যে থেকে। আদম সন্তানের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে ইবলিসের অনুসারী ভক্ত হবে তাদেরকে শয়তান গোমরা করতে পারে, তাদের ওপর আধিপত্য কায়েম হবে শয়তানের। ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, আর শুনে রাখো নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে তাদের সকলের প্রতিশ্রুত স্থল। মাউইদ ইসম জারফের সিগা, জাহান্নাম হচ্ছে যারা ইবলিসের অনুসারী আকিদার ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে যারা ইবলিসের অনুসরণ করল, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানের অনুসরণ করল না, মানবরচিত বিধানের অনুসরণ করল, প্রবৃত্তির অনুসরণ করল, ইত্তিবাউল হাওয়া মনের পূজা করল, আল্লাহ পাকের কোরআন হাদিস যে ওহী আল্লাহ নাযিল করেছেন তার অনুসরণ করল না, তাদের জন্য জাহান্নাম হচ্ছে প্রতিশ্রুত স্থল। জাহান্নামের ওয়াদা করা হয়েছে তাদের আবাস স্থান হচ্ছে জাহান্নাম। লাহাসাবাত আবওয়াব, এই জাহান্নামের সাতটি দরজা রয়েছে, সাতটি গেট রয়েছে আল্লাহ বলছেন। একদল তাফসিরকাররা বলছেন যে জাহান্নামেরও সাতটি দরজা রয়েছে, আর একদল তাফসিরকার বলছেন জাহান্নামের দরজা বলতে এখানে দারাকাত বোঝানো হয়েছে। দরজা বলতে আবওয়াব বলতে কি বোঝানো হয়েছে, স্তর বোঝানো হয়েছে। জাহান্নামের সাতটি স্তর রয়েছে, সবচেয়ে নিচু স্তরে মুনাফিক, যার আকীদার মুনাফিক, বিশ্বাসের মুনাফিক, কপট মুসলিম সমাজের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ নাযিলকৃত বিধানে বিশ্বাসী নয়, কোরআনে কারিমে বিশ্বাসী নয়, রাসূলের কোন শ্রদ্ধা নেই, কিন্তু দেশে বসবাস করতে হবে মুসলিম মেজরিটির মাঝে, সুতরাং ইসলাম প্রকাশ করে থাকে তারা ভিতরে কুফুরি অমা তুফি সুদূরহম আকবার, তাদের অন্তরে যা লুকায়িত আছে তা এর চাইতে মারাত্মক, মারাত্মক কুফরি লুকায়িত আছে। ইহুদি নাসারাদের অন্তরে যে কুফরি রয়েছে, হিন্দুর অন্তরে যে কুফরি রয়েছে, তার চাইতে মারাত্মক কুফরি যাদের অন্তরে লুকায়িত রয়েছে, এদের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিচু স্তর। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল দারক বলেছেন, আর ওর জমা হচ্ছে দারাকাত, এই জন্য আবওয়াব বলতে দারাকাত বোঝানো হয়েছে, সাতটি স্তর বোঝানো হয়েছে, যেগুলির বিভিন্ন নাম তাফসিরকাররা উল্লেখ করেছেন কোরআনে কারিমে, ওগুলো বিভিন্ন জায়গায়, কোনটা সাইর, কোনটা জাহিম, কোনটা জাহান্নাম, কোনটা লাজা, কোনটা হাওয়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে সাতটি যে দরজা রয়েছে বা স্তর রয়েছে, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, মানব জাতির মধ্য থেকে প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে, জুজউম মাকসুম বা নির্দিষ্ট ভাগ রয়েছে বা পৃথক পৃথক দল রয়েছে, যেভাবে তর্জমা করেন না কেন। জুজউন মানে অংশ আর মাকসুম মানে যা ভাগ করা রয়েছে, তাসাম একশো মানে ভাগ করা, তো একটা দল ভাগ করা, প্রত্যেক দরজার জন্য এক একটা দল ভাগ করা রয়েছে, মানে পৃথক পৃথক দল রয়েছে। কেমন? একটা স্তর রয়েছে যেখানে মুনাফিকরা শুধু থাকবে, আর একটা স্তরে কাফির যারা তারা থাকবে, আর একটা স্তরে থাকবে যারা খুনি তারা থাকবে, আর এক স্তরে যারা বেনামাজি তারাই থাকবে, আর এক স্তরে থাকবে যারা বেরোজাদার তারাই থাকবে। যেমন রোজাদার যারা বেশি বেশি রোজা রাখে, ফরজ রোজার পরেও বেশি বেশি রোজা রাখে, আর তা জান্নাতি তারা, ওরা যেমন তাদের জন্য জান্নাতে রায়্যান রয়েছে তেমন জাহান্নামে স্পেশাল। হ্যাঁ, বেরোজাদার জন্য রয়েছে, সুদখোর জন্য, সুদখোরদের জন্য একটা স্তর রয়েছে, চোর ডাকাতের জন্য একটা স্তর রয়েছে, এইভাবে জানি জেনাকারীদের জন্য, জেনাকারী জেনাকারিনীদের জন্য তাদের জন্য এক স্তর রয়েছে। আল্লাহ পাক এই কথাই বুঝিয়েছেন, লিকুল্লি বাবি মিনহুম জুজউম মাকসুম, মানব জাতির মধ্য থেকে প্রত্যেক দরজার জন্য একটি নির্ধারিত কি রয়েছে, অংশ রয়েছে বা শ্রেণী নির্ধারিত রয়েছে, জুজউম মাকসুম শ্রেণী নির্ধারিত রয়েছে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ পাক জাহান্নামীদের কথা, জাহান্নামের কথা বলার পরে এখন জান্নাত কার জন্য তা উল্লেখ করছেন, বলছেন নিঃসন্দেহে আল্লাহ ভীরু যারা, মুত্তাকিন নিঃসন্দেহে সাবধানী যারা, সতর্ক সাবধান যারা থাকে, তাকুয়া মানে বেঁচে থাকা, একটা পা ফেলতেই যেমন তাকুয়াকে এইভাবে বুঝিয়েছেন ওলামা ইকরামরা, তাকুয়া কি জিনিস, যেমন আমরা হাঁটি একটা পা ফেলতে আমি চিন্তা করি আগে, পা ফেলার আগে, যে এই জায়গায় পা ফেলা যাবে কি যাবে না, করি না করি না, যে জায়গাটায় পা ফেলছি আমরা প্রথম সাবধান হই, কোন সাপ নেই, বিচ্ছু নেই, কাঁটা নেই, ইট পাটকেল নেই, ঠিক না, এমন কিছু নেই যেখানে পা রাখলে আছাড় খেয়ে পড়ব বা কোন ক্ষতি হবে, এইরকম কিছু নেই, তারপরে পা রাখি, ঠিক কিনা, এমন কোন পা আমরা দুনিয়ার চলার ক্ষেত্রে রাখি না যেখানে পা ফেললে আছাড় খাব, পা ভাঙবে অথবা দুর্ঘটনা হবে অথবা সাপে কামড় দিবে, বিচ্ছুতে কামড় দিবে, হ্যাঁ, অথবা পিপিলিকার বাসা আছে সেখানে পা দেবো না, দেবেন, দেখতে পাচ্ছেন যে পিপিলিকার বাসা আর পিপিলিকে কামড়াই, হ্যাঁ, এমন পিপিলিকে পা দেবেন আপনি, কখনো পা দেবেন না আপনি, এটুকু তো করেন না, আপনার দিন ইসলাম পালনের ক্ষেত্রে জীবনে কি বিশ্বাস করবেন, কি এবাদত করবেন, আর কেমন আখলাক আচরণ আপনার হবে, কেমন ভাবে আপনার বিয়ে শাদীটা সারবেন, কেমন ভাবে আপনার ব্যবসা বাণিজ্য করবেন, কোনটা হালাল কোনটা হারাম, একটা পা রাখবেন না যতক্ষণ দেখে না এটা হালাল না হারাম, এটা আমার জন্য করা যাবে না যাবে না, এটা শরীয়তে অনুমতি এর আছে কি নেই, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া বেঁচে থাকা, যে বেঁচে থাকে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে, জাহান্নামে যাওয়ার যেগুলি কারণ রয়েছে সেসব থেকে যারা বেঁচে থাকে তারাই হচ্ছে মুত্তাকী। নিঃসন্দেহে আল্লাহ ভীরু বা সংযত যারা, তারা ফি জান্নাত, বহু বাগান বিশিষ্ট জান্নাতে বসবাস করে। জান্নাতকে জান্নাত এই জন্য বলা, কখনো এক বছর কখনো বহু বছর আল্লাহ জমা বলেছেন জান্নাত, এখানে অনেক বাগান, জান্নাত মানে বাগান, অনেক বাগান বিশিষ্ট জান্নাত হবে, অনেক বাগান, এক বাগান নয়, দুনিয়া একটা বাগান পেলে অহংকারের শেষ থাকে না, কারো যদি আম বাগান থাকে, কারো লিচুর বাগান থাকে, অহংকারের শেষ নেই, আমাদের আম বাগান আছে, আমাদের এই বাগান আছে, খেজুর বাগান আছে, এই সেই আছে, আর সেখানে বহু রকমের বাগান থাকবে জান্নাত, অয়ুন এবং ঝর্ণাধারা একটি নয়, বাড়ির সামনে যদি নদী থাকে তাহলে কত যে খুশি, হ্যাঁ হ্যাঁ, ঝর্ণাধারা প্রবাহিত, বহু ঝর্ণা প্রবাহিত হবে সেখানে তারা অবস্থান করবে। উদখুলু হাবে সালামিন আমিনিন, আর তাদেরকে বলা হবে সেই কিয়ামতের দিনে বিচার দিবসে, তোমরা এই জান্নাতে প্রবেশ করো বেসালামিন, শান্তির সাথে, আমে নিরাপদ ভাবে, নিরাপত্তার সাথে। ওয়ানাজানা মা ফি সুদুরহিম মিন গিল, আর তাদের অন্তরে যে বিদ্বেষ বা শত্রুতা দুনিয়াতে ছিল একজনের অপরজনের সম্পর্কে, তা আমি দূরীভূত করে দেব, তা আমি সরিয়ে দেব। আল্লাহ বলছেন না যায়েন যাও মানে টেনে নেওয়া। দুনিয়াতে ভাই ভাই মিল ছিল না, একটু বিদ্বেষ ছিল, অথবা বৈমাত্রীয় ভাই সেজন্য বিদ্বেষ ছিল, অথবা একই জায়গায় কাজ করেন কলিগ, কেউ কাউকে বরদাস্ত করতে পারে না, একজন অপরজন উন্নতি বরদাস্ত করতে পারে না, সেই জন্য একজন আলেম আরেকজন আলেমকে মেনে নিতে পারে না, হিংসাতে ফেটে পড়ে, এইসব দুনিয়াতে হিংসা বিদ্বেষ শত্রুতা থাকবে, কিন্তু জান্নাতে গেলে দুনিয়াগুলি কাফারা হয়ে যাবে। দুনিয়াতে হয় কাফারা হবে বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে, না হলে কবরের আজাব দিয়ে আল্লাহ মাফ করবেন, না হলে হাসরের মাঠে শাস্তি পেয়ে মাফ হবে, আর না হলে কিছুদিন যদি হিংসা ভরপুর থাকে, বিদ্বেষ আর শত্রুতা মুসলিমের বিরুদ্ধে ভরপুর থাকে, তাহলে কবরের আজাব দিয়েও তার মাফ হল না, দুনিয়ার বালা মুসিবত দিয়েও মাফ হল না, হাসর মাঠের ত্রাহি ত্রাহি অবস্থার ঘামে হাবুডুবু করেও মাফ হল না, জাহান্নামে কিছুদিন যাবে, কিন্তু মুমিন মুসলিম, পাঁচ অক্ত সলাত আদায়কারী আর শিরক মুক্ত মুমিন মুসলিম, হিংসা বিদ্বেষ শত্রুতা যদি থাকে, মনোমালিন্য থাকে, চিরকাল জাহান্নামে থাকবে না। এগুলিকে আল্লাহ দূর করে দেবেন অন্তর থেকে, আর তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। ওয়ানাজানা মা ফি সুদুরহিম মিন গিল ইখওয়ানান, তারা ভাই ভাই হয়ে, আলা সুরুরিন মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে তারা আসনে, উচ্চ আসনে, সুরুর সারিরুনের বহুবচন, আর তাকাবালা ইতাকাবালিন মুতাকাবিলিন মানে মুখোমুখি হয়ে বসা, বসার আদব হচ্ছে মুখোমুখি হয়ে বসা। এই নয় যেমন অনেকে অতিথি মেহমান আসে, আর আসার পরে আপনি বাড়ির মানুষ বসে আছেন, এখানে বসে আছেন, পাশে এসে এখানে বসে গেল, এখানে বসে গেল, ওর চাইতে ভালো সামনের দিকে বসা, সামনাসামনি কথা বলতে সুবিধা, সামনাসামনি কথা বলতে সুবিধা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসাটাকে পছন্দ করে, তাই জান্নাতীরা এইভাবে মুখোমুখি মুতাকাবিলিন বসবে। আর এই দৃশ্য সুবহানাল্লাহ জুমা মসজিদে, বাজারগুলির জুমা মসজিদের বাইরে দেখবেন, এখানে হয়তো কমসম, আর কিছুদিন আগে মদিনায় গিয়েছিলাম, দেখে এলাম মদিনায় জুমার আগে থেকে একটু গিয়ে দেখি সুবহানাল্লাহ, লোকজন গিয়ে খুতবা চলছে, খুতবা চলা অবস্থা আমি দেখিনি কারণ খুতবার আগে ঢুকে পড়েছি, কিন্তু লোকেরা বললো মদিনার যেসব ভাইরা ছিল আমার সাথে বলছে যে খুতবা চলে তারপর ওদের গল্প চলতে আছে, কারণ বিভিন্ন ক্যাম্প থেকে এসছে, বিভিন্ন ওই মাজরা ফার্ম থেকে এসছে, সাদিক বন্ধুর সাথে দেশির সাথে দেখা সাক্ষাৎ করবে, বাংলাদেশে এক জায়গায় হয়েছে, ইন্ডিয়ান এক জায়গায় হয়েছে, কেরালা এক জায়গায় হয়েছে, তামিল এক জায়গায় হয়েছে, ইউপিওয়ালা নেপালি এক জায়গায় হয়েছে, আর যেমন এই সিকো এরিয়াকে করেছে যেমন মসজিদের আশেপাশে এই করে, জুমার ওইদিকে মসজিদে নবীর খুতবা চলছে আর ওদের মাসে আল্লাহ তাবারাকাল্লাহ গল্প গুজব দুনিয়া দাঁড়িয়েও চলছে, হ্যাঁ জুমাও পড়া হচ্ছে আর ঈদে গল্প সারা হচ্ছে, হ্যাঁ মেলাও দেখা হচ্ছে আর কলা ছিল বাড়িতে কলাও বিক্রি করা হচ্ছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন কি বলছেন, বলছিলাম যে জান্নাতে জান্নাতীরা মুখোমুখি হয়ে বসবে ভাই ভাই, সেখানে ভাই ভাই হয়ে যাবে, দুনিয়াতেও ভাই ভাই হতে বলে কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, কারো সাথে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখিও না, অথচ দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে কথা বল সালাম দিয়ে দাও, আর যদি দেখা সাক্ষাৎ হচ্ছে তারপরে সালাম না দেন, সালাম বন্ধ করেন, কথা না বলেন, প্রয়োজন আছে কথা বলেন তারপরে কথা না বলেন, তাহলে ইবাদত বন্দেগী উপর দিকে যাবে না, স্থগিত থেকে যাবে, আল্লাহর কাছে যাবে না। আল্লাহ পাক বলবেন যে ফেরেশতাদের আনজেরু হাজাইনে, এই দুইজন যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, কলহ বিবাদ হয়েছে আর মনোমালিন্য হয়ে আছে, এদেরকে একটু ছাড় দাও, অবসর দাও, যতক্ষণ পর্যন্ত এরা মীমাংসা না করছে, এদের আমল ওপরে নিয়ে আসবে না, রাখো ওই দিকে রাখো, সাবধান হয়ে যান। দুনিয়ায় যদি অন্তরকে সাফ করে ভাই ভাই হয়ে যেতে পারেন তাহলে জান্নাতে ভাই ভাই হওয়া খুব সহজ, আর না হলে যেমনটা বললাম মুমিন মুসলিম সহি আকিদাও যদি থাকে আর পাঁচ অক্ত নামাজও থাকে, কাবিরা গুনাহ থেকে মুক্তও থাকে আর হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ পাক হেফাজত করেন আমাদের, হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বিদ্বেষ শত্রুতা মুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, যদি এগুলি থেকে যায় তাহলে দুনিয়ার আজাব বালা মুসিবত আর তারপরে কবর আজাব বালা মুসিবত ও প্রতীক্ষায় রয়েছে, তারপরে হাসর মাঠের বিপদ আপদ সংকটের মুহূর্ত, আর তারপরেও যদি ক্ষমা না হয় তাহলে কিছুকাল দীর্ঘকাল জাহান্নামেও যেতে হইতে পারে, আল্লাহ পাক আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে লায়ামাসসুহুম ফিহা নাসাব, এই জান্নাতে জান্নাতীদেরকে কোন কষ্ট কলেশ স্পর্শ করবে না, লায়ামাসসুহুম ফিহা নাসাব, জান্নাতে তাদেরকে কোন কষ্ট কলেশ স্পর্শ করবে না, কোন কষ্ট নেই, দুঃখ নেই, বিপদ আপদ নেই সেখানে, ওমাহুম মিনহা বিমুখরাজিন, আর সেখান থেকে তাদেরকে বহিষ্কৃত করা হবে না, কারণ জান্নাতে যতদিন তাদের খুব সুখে থাকেন কিন্তু বের হয়ে যেতে হবে কোনো একদিন, এই আশঙ্কা থাকলে মানসিক একটা অশান্তি, যেমন একামালাদের অবস্থা, হ্যাঁ একামা রিনওয়াল করতে গিয়ে রিনওয়াল হবেই কি হবে না, হবেই কি হবে না, একটা পালপিটেশন থাকেই তাই কিনা, যদি থাকার ইচ্ছা থাকে, আর থাকার ইচ্ছা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি স্থায়ী হয়ে যান, স্থায়ী হয়ে যান তাহলে আলাদাই মানসিক দিক থেকে আপনি একটা টেনশন মুক্ত, তারপর আর একটা টেনশন মতের টেনশন, ঠিক আছে নাগরিকত্ব পেয়ে গেছে বাঁচবো কয়দিন আর ভোগ করবো কতদিন, হ্যাঁ বাড়ি ঘর তো তৈরি করলে এত সুন্দর করে কতদিন বসবাস করতে পারবো, আরেক টেনশন তাই না, টেনশন মুক্ত দুনিয়া তো হইতে পারবেন না আপনি, যতই আপনি সুখের জীবন তৈরি করে নেন, হ্যাঁ এবার ইলেকশনে জিতে গেছি থাকবেন কতদিন, পাঁচ বছর, পাঁচ বছরই যে টিকেতে পারবো কিনা তাই বাকি জানে, পাঁচ বছরের মধ্যে এমন কোন দুর্ঘটনা তো সামনে আসবে না যেটা আমি মরে যাব, আছে না নেই, তাহলে অশান্তির দিক আছে, অশান্তি আছে, কোন মানুষ পৃথিবীতে অশান্তি মুক্ত নেই, টেনশন মুক্ত নেই, একমাত্র জান্নাতে। নব্বেবাদী তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুসলিমের দুটো ডানার কথা উল্লেখ করেছেন, দুটো ডানা, একটা হচ্ছে আল্লাহর ভয় ভীতিও থাকতে হবে, এটা একটা ডানা, আর আরেকটা হচ্ছে আল্লাহর কাছে তার রহমতের আশা আকাঙ্ক্ষাও রাখতে হবে, আশা আকাঙ্ক্ষা কাজ করার পরে আমল করার পরে রাখতে হবে, আর আমল করার পরে কবুল হইল কি হইল না, আল্লাহ পাক সাদরে গ্রহণ করলেন কি করলেন, এই ভয় ভীতিও থাকতে হবে, আমল করে আবার আত্মগর্বে গর্বিত হইলে হবে না, আমল করার পরে অহংকারে ফেটে পড়লে হবে না যে আমার মতো আমলকারী আছে কি, পাঁচ অক্ত নামাজ তো পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, এলেম শিখছি, দিনে দাওয়াত দিচ্ছি, আর কি আমার মতো আছে বাকি আমল করনেওয়ালা, তাহলে হবে না, দুটোই থাকতে হবে। ভয় করতে হবে কোন জায়গায় যদি গোনা হয়ে যায় আল্লাহর আজাবকে ভয় করতে হবে, এটা একটা ডানা, সবসময় আল্লাহর আজাবকে ভয় করবেন। কোন গোনার ক্ষেত্রে আল্লাহ পকড়াও করে নিতে পারেন, সগিরা হোক আর কবিরা হোক যে কোনো গোনার ক্ষেত্রে আল্লাহ পকড়াও করে নিতে পারেন। আর আল্লাহর কাছে তার রহমতেরও আশা রাখতে হবে, কারণ এত ভয় বেড়ে গেছে যে আল্লাহ রে জীবনে এত নামাজ ছেড়েছি বা আমার দ্বারা এরকম জেনা হয়ে গেছে, আমার দ্বারা এরকমের বেইমানি হয়ে গেছে, চুরি করে কারো ফল পেড়ে খেয়েছি, চুরি করেছি, আল্লাহ কি এত জুলুম মাফ করবেন? কোনদিন মাফ করবেন না। যদি এই কথা মগজে বসে যায় তাহলে ভুল পথের জন্য মাফই যখন হবে না তাহলে আর ঘুরে লাভটা কি, এদিকে ফিরে এসে লাভটাই কি, আর পাপ বন্ধ করে লাভটা কি, যা করছিলাম করতেই থাকি, ওই জাহান্নামের রাস্তায় চলতে থাকবেন। এই জন্য যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় তারা সাধারণত তওবার তৌফিক পায় না, কিন্তু যারা আল্লাহর রহমতের আশা রাখবে এখনো মরিনি বেঁচে আছি সুতরাং তওবার দরজা আমার সামনে খোলা আছে, জানি না কখন মৌত চলে আসে, এখনই তওবা করে নি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তুমি মাফ করে দাও। খালেস অন্তর তওবা মানে শুধু মন্ত্র পাঠ করা নয়, আর আমি গুনাহ করব না, পাপের ওপর আমি অনুতপ্ত লজ্জিত হচ্ছি, আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি করছি গোনা বন্ধ করে দিলাম আর গোনা হবে না, নামাজ ধরলাম তো ধরলাম, জামাত ধরলাম তো ধরলাম, আর ছাড়বো না, গোনা স্টপ করেন, অনুতপ্ত হন, আগামীর জন্য প্রতিজ্ঞা করেন যে আর এই গোনা আমার দ্বারা হবে না, আর মানুষের হক নষ্ট করে থাকলে সে হক পৌঁছে দেওয়ার হলে পৌঁছে দেন, আর না হলে পরিশোধ করালে পরিশোধ করেন, আর না হলে মাফ নিয়ে নেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক বলছেন নব্বে এবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, সংবাদ দিয়ে দাও, আননি আনাল গাফুর রহিম, যে নিঃসন্দেহে আমি হচ্ছি বড়ই মার্জনাকারী, চরম ক্ষমাশীল আর রহিম এবং পরম দয়াবান। ও আন্না আজাবি হল আজাবুল আলিম, আর এ কথাও জানিয়ে দাও যে আমার শাস্তি হচ্ছে হোয়াল আজাবুল আলিম, বড়ই বেদনাদায়ক শাস্তি, বড়ই মর্মান্তিক শাস্তি, আল আজাবুল আলিম, বড়ই কঠোর শাস্তি আমার রয়েছে, দুটোই আমার রয়েছে, আমার যেমন মাগফিরাত রয়েছে, যারা আমার কাছে মাগফিরাত মার্জনা চাইবে তার জন্য আমার ক্ষমা রয়েছে, আর যারা আমার কাছে দয়া রহমত চাইবে তার জন্য রহমত রয়েছে, যারা পাপ করবে আর পাপের পথে চলতে থাকবে, গোনার উপর গোনা হইতে আছে, তাদেরকে জানিয়ে দাও যে আমার আজাবও বড়ই শক্ত রয়েছে। ইন্নাবাদ সরব্বিকালা শাদিদ, এই ডানা, দুটো ডানা ছাড়া যেমন পাখি উঠতে পারে না, দুটো ডানা ছাড়া যেমন একটা এরোপ্লেন উড়তে পারে না আকাশ পথে, ঠিক তেমনি মমিনের দুটো ডানা যদি ঠিক বরাবর না থাকে তাহলে মমিন তার ইসলামী জীবন গড়ে তুলতে পারে না, দুটোই থাকতে হবে। গুনাহকে ভয় করতে হবে, গুনার অনিষ্টকে ভয় করতে হবে, গুনার পরিণতিকে ভয় করতে হবে, আর ইবাদত বন্দেগী করার পরে, দিন পালন করার পরে আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে যে আল্লাহ রহমুর রাহিমিন, আল্লাহ নিশ্চয় দয়া করবেন। আর বিশেষ করে এই ক্ষেত্রে আরেকটি কথা বলি এই আয়াত প্রসঙ্গে, যে যখন আপনার যৌবনকাল, সুস্থতা, যখন সুস্থ আছেন তখন ভয়ের দিকটাকে বলবৎ করবেন, এই কথাটি ভালো করে মনে রাখেন। যখন সুস্থ শরীরে আছেন, আলহামদুলিল্লাহ খুব চলাফেরা করছেন, কোন রকমের ব্যাধি নেই, বালা মুসিবত নেই, কোনো টেনশন নেই, তখন কি করবেন, আল্লাহর আজাবের ভয়টাকে নিজের উপর বেশি বসিয়ে রাখবেন, আজাবের ভয়টা বেশি রাখবেন, কারণ সুস্থ অবস্থায় আর যৌবনকালে পাপ হওয়ার আশঙ্কা বেশি, এখন অনেকদিন বাঁচব, সুতরাং হারাম বেইমানি না করলে কি করে বড় লোক হব, আর এই যৌবনের তাড়নায় বিভিন্ন পাপ হইতে পারে, যার ফলে আল্লাহর আজাবের ভয়টাকে সবসময় নিজের উপর বসিয়ে রাখবেন। আর যখন মৃত্যু মুখে পৌঁছে যাচ্ছেন আপনি, বার্ধক্য চলে এসছে অথবা একবারে বিছানা ধরে নেছেন, আর এই চিকিৎসা আমার হবে কি হবে না, ভালো হব কি হবে না, রোগ আমার উপশম হবে কি হবে না, যখন এইরকম অবস্থা হয়ে যাবে তখন আর ভালো করে ইবাদত বন্দী করতে পারছেন না, আল্লাহকে ভালো করে ডাকতে পারছেন না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হচ্ছে, তাহাজ্জুদ চাইলো তাহাজ্জুদ আর পড়তে পারছেন না, নফল রোজা রাখতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি, সেই সময় আল্লাহ পাকের রহমতের দিকটাকে বেশি বলবৎ করতে আপনার উপর, নিরাশ হবেন না, তাহলে আল্লাহ গাফুর রহিম, যা করেছি করেছি আল্লাহ, যা ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও, আর তোমার রহমত ছাড়া আর কোন নাজাত হইতে পারে না, সময় আমার হয়তো শেষ হয়ে আসছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, বুঝতে পারছেন? যখন সুস্থ থাকবেন কোনটা আপনার উপর বেশি প্রাধান্য পাবে, ভয়, আল্লাহর আজাবের ভয়টা প্রাধান্য পাবে, আর যখন আপনি অসুস্থ হবেন বা আপনার মৃত্যুর মুখে পৌঁছে যাচ্ছেন, আপনার বার্ধক্য চলে আসছে, বার্ধক্য না আসলেও মত আসতে পারে, তো যখনই দেখবেন আপনার মধ্যে কঠিন ব্যাধি হয়ে গেছে, যে ব্যাধিগুলোতে যে কোনো সময় মারা যেতে পারেন, তখন আপনি বেশি বেশি আল্লাহর রহমতের আশাবাদী হবেন, আল্লাহর আজাবকে ভয় করবেন অবশ্যই, কিন্তু বেশি বেশি আল্লাহর রহমতের আশাবাদী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, নাব্বিহু মান যায়ফি ইব্রাহিম, আর মানুষকে জানিয়ে দাও হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদের সম্পর্কে, অতিথি সম্পর্কে। ইজ দাখালু আলিহে, যখন এই অতিথিরা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলেন, এই অতিথিরা কে ছিলেন? তারা ফেরেশতা মালায়িকা ছিলেন, কিন্তু মানুষের রূপ ধরে এসেছেন তারা। ফাকালু সালামা, তখন এই অতিথিরা বলেছিলেন সালামান, মানে সাল্লাম না সালামান, এখানে মাফুল মুতলাক, আমরা আপনাকে সালাম দিচ্ছি, জোলা ফেলিয়াইটা। এর জবাবে কি বলেছিলেন এই আয়াতে উল্লেখ করা হয়নি, কিন্তু অন্য আয়াতে রয়েছে কালা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সালামুন, ওখানে জুমলা খাবরিয়া মানে সালামুন আলাইকুম, আপনাদের উপরও সালাম হোক। জুমলা ফেলিয়ার জবাব যদি জুমলা ইসমিয়া দিয়ে দেওয়া যায় তাহলে জুমলা ইসমিয়া বেশি বলবৎ, বেশি শক্তিশালী, কারণ স্থায়িত্ব তাতে রয়েছে। এর মাধ্যমে কোরআনে করিমের যে নির্দেশ, কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তার চাইতে উত্তম সালাম তুমি পেশ কর, এর বাস্তবায়ন করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম। জি তালা ইন্না মিনকুম ওয়াজিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দেওয়ার পরে বললেন আমরা আপনাদের থেকে ভীত সন্ত্রস্ত, ভয়ভীত, শঙ্কিত, আপনাদেরকে দেখে ভয় লাগছে, আগন্তুক মানুষ কি উদ্দেশ্যে এসছেন, চোর ডাকাত তো না, অসৎ উদ্দেশ্য তো কেউ আসেনি, দুশ্মন্ত না। কালু, তখন ফেরেশতারা বললেন লা তাউজাল, ভয় করিয়েন না ইব্রাহিম, ইন্না নুবাশশিরুকা বিগোলামিন আলিম, আমরা আসলে কোন মানুষ না, আমরা ফেরেশতা, এবং আপনাকে সুসংবাদ দিচ্ছি আমরা বিগোলামিন আলিম, একজন জ্ঞানী বালকের। গোলাম মানে বালক আর আলিম মানে জ্ঞানী। এখানে সুসংবাদ দেওয়া হয়েছে কোন বালকের? ইসহাক। আলিম বলা হয়েছে, গোলামের গুণ হিসাবে কি বলা হয়েছে? আলিম, জ্ঞানী গোলাম। এই আয়াতে গানী গোলাম বলা হয়েছে সূরা হিজরে। এখানে ইসহাক আলাইহিস সালাম, যার জন্ম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কোন স্ত্রীর পেট থেকে? সারার পেট থেকে, সারা আলাইহিস সালামের পেট থেকে, বা সারা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে। তো এই সুসংবাদ দেওয়া হয়েছে বার্ধক্যে। আর হাজারের পেট থেকে ইসমাইল আলী ইসলাম যে পয়দা হয়েছিলেন তার সুসংবাদ বার্ধক্য দেওয়া হয়েছিল ইব্রাহিম আলী ইসলামকে। সেখানে সুরে সাফাতে বলা হয়েছে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদ রাব্বি হাব লি মিনাস সালিহ ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, ধৈর্যশীল বালকের সুসংবাদ আমি আল্লাহ দিলাম। ধৈর্যশীল ওখানে বলা হয়েছে, তিনিও জ্ঞানী ছিলেন, যেমন ইসহাক আলী ইসলামও ধৈর্যশীল ছিলেন, কিন্তু এক একজন এক একটা সাবজেক্টে স্পেশালিস্ট থাকে, ঠিক না? ইসমাইল আলী সালামের কোরবানি জবাইয়ের ক্ষেত্রে ধৈর্য তার ফুটে উঠেছে, সেই জন্য অগ্রিম আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, এমন ছেলের সুসংবাদ দিচ্ছি যেই ছেলে বড়ই ধৈর্যশীল হবে, আল্লাহর রাস্তায় কোরবানির হুকুম হবে, বলবে আব্বা প্রস্তুত আছি, ইফাল মা তুমার, যা নির্দেশ করেছে করে ফেলুন আপনি, সাতাজাদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীল অবশ্যই আমাকে পাবেন আপনি, কোন চিন্তা করিয়েন না, আমার কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ, কালা বাশশার তুমুনি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে তোমরা সুসংবাদ দিল্লি, আলা আনমাসানি আল কেবার, এই সময়ে এই অবস্থায় যে আনমাসানি আল কেবার আমাকে বার্ধক্য স্পর্শ করে নিয়েছে, মানে আমি বুড়ো হয়ে গেছি, হাড্ডি দুর্বল হয়ে গেছে, হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, সুবহানাল্লাহ, এই বয়সে, এই বয়সে 80 বছর পার হয়ে চলে গেছে, তারপরে সুসংবাদ, ফাবিমা তোমার শেরুন, তাহলে তোমরা কি সুসংবাদ দিচ্ছ দেও? কালু বাশার না কাবিল হাক, আমরা আপনাকে সুসংবাদ দিচ্ছি সত্যি সত্যি, বিল হাক, ফালা তাকুম মিনাল কানেতিন, সুতরাং আপনি নিরাশদের অন্তর্ভুক্ত হইয়েন না, নিরাশ হইয়েন না, 80-90 বয়স হলে কি হবে, আল্লাহ পাক দেনওয়াল্লাহ, যে কোনো সময় দিতে পারেন, যে কোনো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন, আপনি নিরাশ হইয়েন না। কালা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যেমন তেমন ঈমান না, তিনি বলছেন আপনি কথা বুঝবেন না যে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ, তবে এটা তো বয়স আছে সেজন্য বলছি, আর আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর রহমত যে কোনো সময় আল্লাহ পাক দিতে পারেন, তাই বলছেন ওমাই ইয়াকুনু মিন রহমাতি রব্বিহি ইল্লা দাল্লুন, রবের রহমত থেকে, রবের অনুগ্রহ থেকে, দয়া থেকে নিরাশ হয় না, একমাত্র কারা নিরাশ হয়, ইল্লা দল, একমাত্র পথভ্রষ্টরা, আর আমি তো পথভ্রষ্ট নই, সুতরাং আল্লাহর রহমত থেকে আমি নিরাশ নই, তবে এই জন্য আশ্চর্য হচ্ছি, এটা আশ্চর্য প্রকাশ করছি যে এই বয়সে আমার ছেলে মেয়ে হবে, হ্যাঁ, গর্ভধারণের শারীরিকভাবে আমার স্ত্রীর হয়তো ক্ষমতা নেই, কি করে হতে পারে? পুরুষদের ক্ষেত্রে অনেক সময় হয়ে যেতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে 40-45 হলে আর সাধারণত 50-এর পরে তো গর্ভধারণের কোন ক্ষমতাই থাকে না, আয়েসা হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, গর্ভধারণের সাধারণত ক্ষমতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারপরে ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসাল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আব্বাবে বুঝতে পারলেন যে আমাকে শুধু সুসংবাদ দিতে আসেনি, আরো কিছু কাজই এসেছে। এই অবস্থা বুঝে আবার জিজ্ঞেস করলেন, কালা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসাল, হে প্রেরিত ফেরেশতারা, মুরসাল এর বহুবচন হচ্ছে মুরসালুন, হে প্রেরিত ফেরেশতারা মালায়েকারা, তোমাদের খবরটা কি, তোমাদের ব্যাপার স্যাপার কি, কি উদ্দেশ্যে তোমরা আগমন করেছ, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? খাতবকুম মানে শানকুম, মা শানকুম, বালকুম মা বালকুম, হ্যাঁ মা হালকুম, মা খাবারকুম, একই অর্থ এগুলি, এগুলি হচ্ছে প্রতিশব্দ, কাছাকাছি শব্দ। আপনাদের কি অবস্থা, মানে কি উদ্দেশ্যে আগমন হয়েছে আপনাদের বলুন। কালু, তখন ফেরেশতারা বলে, ইন্না উরসেলনা ইলা কওমিন মুজরিমিন, আমাদেরকে প্রেরণ করা হয়েছে এমন এক জাতির উদ্দেশ্যে যে জাতি হচ্ছে বড় অপরাধী, অপরাধী জাতির উদ্দেশ্যে আমরা প্রেরিত হয়েছি। ইল্লা আলা লুতিন, এই অপরাধী জাতি কোন জাতি? লুত আলাইহিস সালামের বংশধর, সাদ্দুম এলাকায়, সাদ্দুম গ্রামে বসবাস করত। এরা সমকামিতার পাপ আদম সন্তানের মধ্যে প্রথম শুরু করে, পুরুষে পুরুষে কুকাজ করা পায়ুপথে, এটা প্রথম শুরু করে এই লুত আলাইহিস সালামের বদ প্রকৃতি জাতি, যাদের প্রকৃতি নষ্ট হয়ে গেছিল। আর এটাকে অনেক দেশে বৈধতা দেওয়া হয়েছে আল্লাহ পাকের অভিশাপ এদের উপর, যেমন অভিশাপ হয়েছে লুত আলাইহিস সালামের জাতির উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মুজরিম বলেছেন, বড়ই অপরাধী। তবে ওখানে যে লুত আলাইহিস সালাম রয়েছেন আর তার মেয়েরা যে মোমেনা রয়েছে, তার ছেলে ছিল, সন্তান ছিল না, মেয়েরা রয়েছে, ওদেরকে পরিত্রাণ দেব। ফেরেশতারা আগেই বলছেন, ইল্লা, তবে আলা লুত, লুত আলাইহিস সালামের বংশধর মানে পরিবার বর্গ, ইন্না লা মুনাজ্জুহুম আজমাইন, তাদের সকলকে অবশ্যই আমরা মুক্তি দেব, রেহাই দেব, তাদেরকে আগেই গ্রাম থেকে বের করে দেব আমরা। ইল্লা আমরাতাহু, তবে তার স্ত্রী, তার পরিবার মানে একথা ভাববে না যে তার স্ত্রী, কারণ তার স্ত্রী কাফেরা ছিল, তার স্ত্রী কুকাজে কোন সহযোগিতা করত না, কিন্তু সে ছিল কাফেরা, বদচরিত্র, কোন নবীর স্ত্রী ছিলেন না। তবে অনেক নবীর স্ত্রী কাফেরা ছিলেন, কুফরি ছিল। এইভাবে আল্লাহ পাক ওইসব নবীকে পরীক্ষা করে, যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, এইরকম লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, অস্বীকার করেছে কিন্তু তারা চরিত্রহীনা ছিল না, কারণ আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসি, খবিস নোংরা মহিলা নোংরা পুরুষের জন্য। যখন পাক পবিত্র এই নবীগণ, তাদের জন্য আল্লাহ কি করে চারিত্রিক দিক থেকে চরিত্র নষ্ট মহিলাকে আল্লাহ চয়ন করতে পারেন, সেই জন্য তারা চরিত্র নষ্ট মহিলা এইরকম ছিল না, কিন্তু কুফরির বদ প্রকৃতি তাদের ছিল, কাফেরদের সাথে তারা সহযোগিতা করত, তাদেরকে ধ্বংস করা হয়েছে। ইল্লা ইমরাতাহু, তবে লূত আলাইহিস সালামের স্ত্রী, কাদ্দারনা, আমরা স্থির করেছি, ফেরেশতারা আমরা স্থির করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আল্লাহর পক্ষ থেকে, ইন্নাহা লামিনাল গাবিরিন, যে তার স্ত্রী অবশ্যই যারা অবশিষ্ট থাকবে ধ্বংস হওয়ার জন্য তাদের দলভুক্ত হবে, গাবিরিন মানে বাকি। ফালাম্মা জা আলা লুতিনিল মুরসালুন, তারপরে লুত আলাইহিস সালামের পরিবারের কাছে যখন এই প্রেরিত দূতগণ ফেরেশতারা আগমন করল, কালা, তখন লুত আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন মুনকারুন, তোমরা তো ওয়াজানা অপরিচিত ব্যক্তি গো, তোমাদেরকে কাউকে চিনছি না, আর আগন্তুক অপরিচিত ব্যক্তি দলবদ্ধই যদি আপনার বাড়িতে আসে ভয় পাবেন আপনি, ঠিক না, জানি না কি উদ্দেশ্যে এসছে, আরে এরা ডাকাত দল না, এরা সিআইডি দল না, এরা কোন দলে যে গোয়েন্দা না কোন বালা বসি বলছে আসলে রে বাবা রে, তাই না, ভয় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালু, তখন ফেরেশতারা বললেন, বল যে না কাবে মা কানু ফিহি ইয়ামতারুন, হে লু, তোমার কাছে এমন কিছু নিয়ে এসেছি আজাব যে সম্পর্কে এই জাতিরা সন্দিহান ছিল, ইয়ামতারুন মানে অসুকুন, সন্দেহ করতো, আল্লাহর আজাব কই, আল্লাহর আজাব কখন আসবে, আসবে না, এই যে সন্দেহ করত, ওই সন্দেহের আজাব নিয়ে এসেছি, হ্যাঁ, আর এদের সন্দেহ আজকে দূর করে দেবো, আতাইনা কাবিল হাক, আর তোমার কাছে নিয়ে এসেছি সত্যি সত্যি আজাব, সত্যি সত্যি শাস্তি, এখানে হক মানে আজাব বলা হয়েছে, ওয়া ইন্না লা সাদিকুন, আর আমরা হচ্ছি সত্যবাদী, কথাও সত্য বলছি। ফা আসরে বি আহলিকা বিকিতই মিনাল লাইল, সুতরাং হেলু, তুমি রাতের শেষ অংশেই নিজের বাড়ি থেকে, শহর থেকে বেরিয়ে পড়া, নিজ পরিবারকে নিয়ে। ওয়াত্তাবি আদবারহুম, আর তাদের পেছনে পেছনে তুমি থাকো, ওদেরকে আগে আগে রাখবে তোমার মেয়েদের কিংবা পরিবারে যারা মোমেন মোমেনাত রয়েছে, আর তুমি পিছনে থাকবে যাতে করে কেউ দুর্বল অসহায় কেউ ছুটে না যায়, বা পিছনে থাকলো আর ওইদিকে উল্টো দিকে তাকিয়ে দেখছে কিভাবে আল্লাহর আজাব নেমে আসছে, না খবরদার না, আগে আগে ওরা চলবে আর তুমি পিছনে পিছনে সবগুলিকে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সফরে যখন যেতেন জিহাদের ময়দানে, তখন এইভাবে তিনি সাকাই মানে পিছনে থাকতেন, পাঁচ ভাগ করতেন সেনাদলকে, আর মুকদ্দমা মাইমানা মাইসারা আর কলব মাঝখানে মিডিলে, আর তারপর সাকা পিছনে, পিছনে যে দলটি থাকতো সেই দলের একেবারে পিছনে রাসূলুল্লাহ থাকতেন, যাতে কোন দুর্বল অসহায় কারো সওয়ারি অচল হয়ে গেছে, কেউ চলতে পারে না, কেউ রুগী হয়ে পড়ে গেছে, আর এরকম কেউ না থেকে যায়, সবাইকে নিয়ে তারপরে পেছনে তিনি যেতেন, পেছন থেকে কমান্ড করতেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন আগে বেড়ে যেতেন, কিন্তু যখন সফর অবস্থায় থাকতেন তখন পিছন দিকে থাকতেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফেরেশতারা কি বললেন, বলছেন যে ওয়াত্তাবি আদবারহুম, তাদের পিছনে পিছনে তুমি চলবে, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, তোমাদের মধ্যে কেউ যেন পেছন দিকে ফিরে না দেখে, এইভাবে ফিরে না দেখে যে একটু দেখি কি হচ্ছে না হচ্ছে, আমাদেরকে তো বেরিয়ে যেতে বলা হয়েছে, কিভাবে আল্লাহর আজাব আসমানি আজাব নাজিল হচ্ছে কি দেখি তো, না খবরদার তোমরা দেখবে না কিন্তু আজাবের দিকে। ওয়ামদু হাইসুতু মারুন, আর যেখানেই তোমাদের নির্দেশ হয় সেদিকেই তোমরা চলতে থাকো। এই আয়াত সম্পর্কে তাফসীর ইবনে কাসির ইবনে কাসির বলছেন যে তাহলে বোঝা যাচ্ছে তাদের সাথে আল্লাহর কোন ফেরেশতা ছিলেন আর বলছেন যে এদিকে চলো এদিকে চলো ওইদিকে চলো, যেতে যেদিকে যেতে বলা হবে সেদিকে চলতে থাকো, তোমরা যেই দিকে যেতে আদিষ্ট হবে সেই দিকে তোমরা ওয়ামদু চলতে থাকো। ওয়া কাযাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাওলাই মাকতুন মুসবিহিন, আর তাদের জন্য আল্লাহ পাক বলছে আমি চূড়ান্ত ফয়সালা করেছিলাম এই বিষয়ের যে আন্না দাবিরা হাওলাই, এদের লেজ দাবের বলা হয় পেছনকে, দোবর পেছনকে বলা হয়, তো এই জাতির লেজ কেটে দেওয়া হবে, লেজ মানে এখানে মূল বুঝানো হয়েছে, আন্না দাবের হাওলায় মাকতুউন মুসবিহিন, ভোর হতে হতে ভোরে ভোরেই এই জাতির লেজ কেটে দেওয়া হবে, মূলকে ধ্বংস করে দেওয়া হবে, মানে এই জাতির জনপদের মূল থেকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়াজা আহলুল মদিনাতি ইস্তাবশিরুন, যখন এই ফেরেশতারা এসে বসেছে আর খবর পেয়েছে গ্রামের লোকেরা, এই লুচ্চা চরিত্রের লোকেরা, এই বোধ চরিত্রের লোকেরা দৌড় দিয়ে ছুটে এসছে, খুশি খুশি বলছে যা আহলুল মদিনা, শহরবাসীরা ছুটে এসেছে ইস্তাবশিরুন উল্লাসের সাথে, উল্লাসিত হয়ে কালা ইন্না হাওলা যাইফ, লূত আলাইহিস সালাম এদেরকে বললেন দেখো এরা হচ্ছে আমার মেহমান অতিথি, ফালা তাখদাহুন, তোমরা আমাকে বেইজ্জত করিও না, লাঞ্ছিত করিও না, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় কর, ওয়ালা তুখজুন, আর আমাকে ওয়ালা তুখজুনই ছিল আসলে, এই যেন নুনে কাসরা দেওয়া আছে, আমাকে তোমরা অপদস্থ করিও না মেহমানদের সামনে, আমার সামনে তোমরা সমকামিতা করবে আমার মেহমানদের সাথে, আসলে ছিল কি মেহমান এত সুন্দর সুদর্শন চেহারা নিয়ে ফেরেশতারা এসছে, এদেরকে দেখে এই বদজাতি পাগল হয়ে গেছে, কারণ এইরকম তারা তলাশ করত, এত সুন্দর মানুষ পাবে কোথায়, ফেরেশতারা এত সুন্দর সুরত নিয়ে এসছে যে পাগল হয়ে মরিয়া হয়ে ছুটে এসছে যে আজকে আমাদের মনের আশা পূরণ করব, আর ভাবতে পারিনি যে আল্লাহর আকাশ থেকে ফেরেশতা নেমে এসছে আমাদের ধ্বংস করার জন্য। কালু, তখন এই জাতিকে যখন এইরকম উপদেশ দিতে লাগলেন লূত আলাইহিস সালাম, তখন এই জাতি বলে আওয়ালাম নানহাকা আনিল আলামিন, তোমাকে কি এর আগে বারণ করি নিষেধ করিনি বিশ্বজগতের দায়িত্ব নিতে, দুনিয়ার দায়িত্ব নিয়ে বসেছ না, সব তোমার মেহমান, এতগুলি দায়িত্ব কে নিতে বলেছ তোমাকে, ঠিক আছে তোমার পরিবার, কিন্তু তুমি এগুলো কেন দায়িত্ব নিবে, ছেড়ে দাও এদেরকে আমরা দেখে নিচ্ছি, যেমন আমাদের বাঘভঙ্গিমা বলি না, দুনিয়ার দায়িত্ব নিয়ে বসেছেন তাই না, তো ওই রকম ঠিক ওই ভাষাতেই এই কাফের আর এই বদ চরিত্রের লোকেরা লূত আলাইহিস সালামকে সম্বোধন করেছিল, কালা হাওলাই বানাতি, লূত আলাইহিস সালাম বলেছিলেন দেখো তোমাদের যদি যৌন ক্ষুধা পূরণ করতে হয় তো আমার এই মেয়েরা রয়েছে, আমার মেয়ে মানে নিজের মেয়ে না, প্রত্যেক নবী ওই জাতির পিতা সমতুল্য, সেজন্য বলেছে এগুলি আমার মেয়ে, এই যে তোমাদের গ্রামে গঞ্জে শহরে মেয়েরা রয়েছে যুবতী, তোমাদের ঘরে যারা বিবাহিত তোমাদের ঘরে যারা রয়েছে এগুলো আমার মেয়ে, আর যারা অবিবাহিত তারা বিবাহ করে নাও, এন বিবাহ করার মাধ্যমে তোমরা জেনা নয় বিবাহ করে তোমরা তোমাদের যৌন ক্ষুধা পূরণ করো, হাওলাই বানাত, এগুলি হচ্ছে আমার মেয়ে, ইন কুন্তু ফাইরে, যদি তোমরা তোমাদের যৌন ক্ষুধা পূরা করতে চাও তো করো সেখানে, আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ুর কসম করেছেন, জীবনের কসম করেছেন, আমর মানে অমর বয়স, ওমর মানে বয়স হয় আর আমরুন মানে বয়স হয়। লা আমরুকা হে নবী মুহাম্মদ, তোমার আয়ুর শপথ করছি, তোমার বয়সের শপথ করছি। ইন্নাহুম লাফী সাকরাতিহিম ইয়ামাহুন, নিঃসন্দেহে এরা তাদের নেশায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। শাব্দিক অর্থ উদ্ভ্রান্ত হওয়া, আমি হা ইয়ামাহুন ইয়ামাহুন। ইন্নাহুম লাফী সাকরাতিহিম, এরা তাদের নেশায়, এই যে নিশা, নিশার মতো যারা সমকামিতা লিপ্ত হয় স্ত্রীকে ছেড়ে দিয়ে ওদের ওইটাই মজা লাগে। এক শ্রেণীর কমিনা বদ চরিত্র আছে, ফাইভ স্টার হোটেলে গিয়ে মেয়েদের তলায় জেরা করবে না, ওই ওই যে সমকামিতা যুবক যুবক ছেলে চায়, এই জন্য যুবক ছেলেদেরকে পাচার করা হচ্ছে আজকাল বিভিন্ন দেশ থেকে, গরিব দেশগুলি থেকে। ইন্নাহুম লাফী সাকরাত, এরা তাদের নেশাই, এই সমকামিতার নেশাই, ইয়া মাহুন, এ ডুবে রয়েছে। ফাখাযাতহুম সাইহাতুল মুশরিকিন, তাদেরকে বিকট শব্দ পকড়াও করল ভরি ভরি সূর্য ওঠার সাথে সাথে, সূর্য উদয়ের সাথে সাথে, আশরাকা মানে সূর্য উঠা, সূর্য উদয়ের সাথে সাথে প্রথম আজাব, তিন আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। এক আজাব হচ্ছে আসাইহা, বিকট শব্দ তাদের আঘাত হানল। ফাজালনা আলিয়াহা সাফিলাহা, অতপর তাদের ওপরের জমিনটাকে নিচে করে দিলাম, জমিনটাকে ফেরেস্তা জিবরাইল আলাইহিসসালাম উঠিয়ে আকাশের দিকে নিয়ে গিয়ে আবার সবকিছু সব উল্টে পাল্টে রেখে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেস্তাকে দিয়ে। এই দ্বিতীয় আজাব, ও আমতারনা আলিম হিজারতা মিন সিজ্জিল, আর তাদের ওপর বর্ষণ করলাম, মাতার মানে বৃষ্টি, কিসের বৃষ্টি বর্ষণ হয়েছিল, হেজারতা মিন সিজ্জিল, ঝামার পাথরের, হেজারা মানে পাথর হয় আর সিজ্জিল বলা হয় পোড়ামাটি, পোড়ামাটিকে সিজ্জিল বলা হয়, তো পোড়ামাটি যেটা বেশি পোড়ার কারণে ঝামা হয়ে যায়, বুঝলেন তো ঝামা, এত ওই ঝামা ঝামা পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছিলাম। তাহলে সেই জমিনকে উল্টিয়ে দেওয়া হয়েছে, তাদের উপর পাথরও বর্ষণ করা হয়েছে, তাদের বিকট শব্দের আজাব দিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, এইভাবে তিন আজাব দিয়েছেন। এমন মর্মান্তিকভাবে কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে, একটি আজাব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু এই জাতিকে আল্লাহ তিন তিন আজাব দিয়ে ধ্বংস করেছেন। ইন্না ফি যালিকা লায়াত, নিঃসন্দেহে এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিল মুতাওয়াসসিমিন, চিন্তাশীলদের জন্য বা সূক্ষ্মদর্শীদের জন্য, জ্ঞানীদের জন্য। ওয়াইন্নাহা লাবি সাবিলি মুকিম, নিঃসন্দেহে এই জনপদ সাদ্দুম গ্রামটি লাবে সাবিলি মুকিম, চলাচল পথে অবস্থিত। মক্কার লোকেরা, মক্কার লোকদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, দেখো তোমরা যখন শাম দেশের দিকে যাও তখন জর্ডন দিয়ে যে তোমরা যাও, সেই রাস্তাতে তোমাদের রাস্তার পাশে কিন্তু এই এলাকাটি পড়ে, মৃত সাগর পড়ে, মৃত সাগরের কিনারা দিয়ে মৃত সাগরে পরিণত হয়েছে এই সাদ্দুম এলাকাটি, এই এলাকা দিয়ে তোমরা যাও আর রাত দিন তোমরা দেখতে পাও, সেখান থেকে তোমরা কিছু উপদেশ গ্রহণ করলে না, কিছু শিখলে না, যে সেই আজাব তোমাদের উপর আসতে পারে যদি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম বদাচরণ করো। ইন্না ফি যালিকা লায়াতাল লিল মুমিন, নিঃসন্দেহে এতে শিক্ষণীয় বিষয় রয়েছে বিশ্বাসীদের জন্য। এখানে আমাদের তাফসীর শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিন শিখার তৌফিক দান করেন, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত রকমের পাপ থেকে আমাদের বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الهجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون الله پاکر سمست پرشنگ ساجي الله پاک رب العالمين بہو جاتی کے سشتی کرچن ایبان تادر کی ای دنیای پوری کھا کرچن যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে, আল্লাহ পাকের যুগে যুগে নবী রসুলগণের প্রতি ইমান নিয়ে এসছে এবং সৎকর্মশীল হয়েছে, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, যেমন আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীদের ইতিহাস তার বাস্তব প্রমাণ। আর যে সব জাতিরা আল্লাহ পাকের ওয়াহদানিয়াত একত্বকে অস্বীকার করেছে, আল্লাহ নাজিলকৃত দিনকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের প্রেরিত রসুলকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের বিধানকে অমান্য করেছে, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, যেমন এর বাস্তব প্রমাণ বহু আম্বিয়া রসুলগণের অবাধ্য মত নাফরমান জাতি, যারা নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাদের ধ্বংস করেছেন। সুতরাং আমাদের সামনে রাস্তা বড় স্পষ্ট, আমরা শেষ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যি সত্যি যদি অনুসারী হই, তাহলে আমরা আম্বিয়া রসুলগণের অনুসারীদেরকে আল্লাহ পাক যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মান পাওয়ার হক রাখি। আর যদি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিয়ে আসা দিন উপেক্ষা করি, তার আদেশ নিষেধ না মেনে চলি, তার নিয়ে আসা ওহি মোতাবেক জীবনযাপন না করি, তার সন্ন্যতের অনুসরণ এবং নতুন পথ থেকে আমরা বিরত না থাকি, তাহলে ওইসব জাতির মতো আমাদের দুর্দশা হবে, যেসব জাতিকে তাদের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ পাক যুগে যুগে ধ্বংস করেছেন, যাদের ঘটনাবলী কোরআনে কেরিমে উপদেশ স্বরূপ বিভিন্ন সূরায় আল্লাহ পাক বিভিন্ন ভঙ্গিমায় উল্লেখ করেছেন। আমাদের তাফসীর হবে সূরায়ে হিজরের আয়াত নম্বর 78 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং তার পরের আয়াতে আয়কাবাসীদের কথা উল্লেখ করেছেন। আয়কাবাসী হচ্ছে শোয়াইব আলী সালামের সম্প্রদায়। আয়কাতুন মানে হয় আরবিতে বন বা জঙ্গল, ঘন গাছ বিশিষ্ট এলাকা। যেমন আমাদের দেশে বাড়ির পাশ থেকে বন জঙ্গল, তা আমাদের দেশে সব জায়গায় বন জঙ্গল। তো এই রকমই একটি এলাকা ছিল, যে এলাকা ঠিক এটি আরব থেকে, আরব জাজিরা বা হেজাজ, এই আরব দেশ থেকে সিরিয়ার দিকে যেতে মাঝপথে পড়ত। যেই জায়গাটি লুত আলহি সালামের জনপদ সাদ্দুম, যেখানে লুত আলহি সালামের অবাধ্য সম্প্রদায়, পাপিষ্ট সম্প্রদায়, কাফের মুশরিক, আর তার সাথে সাথে সমকামিতার নির্লজ্জতায় আর অশ্লীলতায় লিপ্ত জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন, আর সে এলাকাটি মৃত সাগরে অন্তর্ভুক্ত হয়েছে। তো ওই এলাকার কাছাকাছি অবস্থিত এই আইকা বাসীরা বসবাস করত, যেই শহরটিকে মাদিয়ান বলা হইত। যেমন কোরআনে কারিমের অন্য আয়াতে বলা হয়েছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান। মাদিয়ানের উদ্দেশ্যে তাদেরই স্বজাতি, তাদের ভাই শোয়াইব আলাইহিসসালামকে আমি নবী করে প্রেরণ করেছিলাম। একদল মুফাসসির বলেছেন যে ওই মাদিয়ান আর মাদিয়ানেই ছিল ঘন ঘন গাছপালা, যার ফলে আয়কা বলে মাদিয়ানকে বোঝানো হয়েছে। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে মাদিয়ান শহরের উদ্দেশ্যেই, ওখানকার অধিবাসীদের উদ্দেশ্যে শোয়াইব আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল, কিন্তু তার পাশেই আর একটি এলাকা ছিল যেটা ঘন জঙ্গল বন বিশিষ্ট এলাকা, সে এলাকায় কিছু লোকেরা বসবাস করত, তাদের জন্য শোয়াইব আলাইহিসসালামকেও পাঠানো হয়েছিল। অর্থাৎ শোয়াইব আলাইহিসসালামকে মাদিয়ানের লোকদের জন্য পাঠানো হয়েছিল, আর ওই বন জঙ্গলের এলাকায় বসবাসকারী লোকদের জন্য ও নবী করে বা রাসূল করে পাঠানো হয়েছিল। কোন কোন জায়গায় মাদিয়ানের কথা উল্লেখ করা হয়েছে যে মাদিয়ানের অধিবাসীদের কাছে শোয়াইব আলাইহিসসালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মাদিয়ান নামটি সম্পর্কে তাফসীরকাররা লিখেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের কোন একজন সন্তান অথবা তার পুত্র সন্তানদের সন্তান মাদিয়ান নামে ছিল, ওই নামে ওই এলাকা বা শহরের নাম মাদিয়ান হয়েছিল। মুসা আলাইহিস সালামের ঘটনাতেও মাদিয়ানের কথা উল্লেখ করা হয়েছে। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন, মাদিয়ানে এসেছিলেন, মাদিয়ানে কূপের কাছে আসলেন, সেখানে দেখলেন যে দুটো মেয়ে বকরি চড়াচ্ছে, বকরি ছাগলকে পানি পান করাচ্ছে, তাদের পানিটা পান করিয়ে দিলেন বিনা পারিশ্রমিকে। তারপরে ওই মেয়ে দুটি বাবার কাছে বলাই, বাড়িতে গিয়ে আশ্রয় দিল, নিয়ে গেল, আর তারপরে নিয়ে গিয়ে ওই দুই মেয়ের পিতা বিবাহ করিয়ে দিলেন এক মেয়ের সাথে। এসব ঘটনাতে মাদিয়ানের কথা বলা হয়েছে। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, যখন মুসা আলাইহিস সালাম অবস্থান করলেন বা পৌঁছিলেন, অবতরণ করলেন মাদিয়ানের পানির এলাকায়, অর্থাৎ যেখানে লোকেরা পানি নিজেদের জন্য নিত এবং নিজেদের বকরি ছাগল গবাদি পশুকে পানি পান করাত। শোয়াইব আলী সালামের যুগটি লুত আলী সালামের যুগের কিছু কাল পরে, সামান্য কিছুদিন পরে, যার ফলে আগের ধ্বংসের ঘটনাটি মানুষের সামনে একেবারে জাগ্রত হয়েছিল, সবাই জানত। এজন্য শোয়াইব আলী সালামের জাতিকেও সতর্ক করা হয়েছে, অবাধ্য জাতিকে, যে দেখো জানো না যে কিছুদিন আগে কি দশা হইল, ওইসব নাফরমানদের তোমাদের ওইরকমই দশা হবে, আল্লাহ ধ্বংস করবেন। এই ঘটনাগুলি, যে ঘটনাগুলি আজকে আসবে সংক্ষেপে, আর গত সপ্তাহে আলোচনায় এসেছে আমাদের, যেমন ইব্রাহিম আলী ইসলামের কাছে ফেরেশতারা মানুষ রূপে মেহমান অতিথি হয়ে গেলেন, তাদের কথা উল্লেখ করা হয়েছে, আর লুত আলী ইসলামের ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলি এই সূরায়ে হিজরে সংক্ষিপ্ত বর্ণিত হয়েছে, পক্ষান্তরে বিশেষ করে সূরায়ে হুদে অন্যান্য বেশ কিছু সূরায় উল্লেখ করা হয়েছে, কিন্তু বিস্তারিত আলোচনা সূরায়ে হুদে আসবে। আমরা যেহেতু উল্টো দিক থেকে তাফসীর করে যাচ্ছি, কয়েকটি সূরা পরে আমরা ইনশাআল্লাহ তাআলা সূরায়ে হুদে পৌঁছিব। সূরায়ে হুদের আয়াত নম্বর 69 থেকে 76 এর মধ্যে বিস্তারিত আলোচনা আরো এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের অতিথি মেহমান ফেরেশতাদের সম্পর্কে, তাদের জন্য তিনি বাছুর ভুনা পেশ করলেন ইত্যাদি সব ঘটনা। আর লূত আলাইহিস সালামের জাতির কথা 77 আয়াত থেকে শুরু করে 83 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা হয়েছে সূরা হুদে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইকাবাসী, এই বন জঙ্গলের আশেপাশে বসবাসরত জাতি সম্পর্কে বলছেন, ওয়াইন কানা আসহাবুল আইকাতে লযালিমিন। ইন যদি শাব্দিক অর্থ বলেন ইন মানে, তো ইন মানে কি হয়? যদি হয়। ইন যদি হারফে শর্ত হয় তোর মানে যদি, ইনতাফাল আফাল, তুমি যদি করো তো আমি করব, ইনতাদরেব আদরেব, তুমি যদি মারো আমি মারব। কিন্তু এখানে ইনটি সেই হারফে শর্ত নাই, ইন এখানে ইন্না থেকে এসেছে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয় বা নিঃসন্দেহে। তো কখনো কখনো ইন্নাকে তাসদীদ ছিল মুসাদ্দাদ, সেটাকে মুখাফফ করে দেওয়া হয় মানে সাকিন করে দেওয়া হয় ওয়াইন, তো সেই রূপটা এখানে এসছে। তাহলে আসলে কি ছিল? ওয়াইন নাহু কানা আসহাবুল আইকাতে লযালিমিন, আর নিঃসন্দেহে আইকার অধিবাসীরা, অর্থাৎ বন জঙ্গলের বিশেষ বন জঙ্গল, যে বন জঙ্গলকে উদ্দেশ্য করা হয়েছে, বনের অধিবাসীরা বা জঙ্গলের বা গাছ বিশিষ্ট এলাকার অধিবাসীরা নিঃসন্দেহে কি ছিল? সীমা লঙ্ঘনকারী জালেম হয়ে পড়েছিল, তারাও বাড়াবাড়ি করেছিল। আল্লাহ বলছেন এরাও জুলুম করেছিল, সোহেব আলী ইসলামের জাতি। এখানে সোহেব আলী ইসলামের নাম উল্লেখ করা হয়নি, বড় সংক্ষেপে দুটি আয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন যখন তারা জুলুম করল, জুলুম মানে শুধু মানুষের জুলুম করা নয়, যেমন আমরা খুব সীমিত অর্থে বুঝি জুলুম, আল্লাহর হক নষ্ট করা জুলুম, জুলুম হচ্ছে শির করা সবচেয়ে বড় জুলুম, আর আল্লাহ পাকের ফরজ আজব না আদায় করা হচ্ছে জুলুম। সুতরাং আপনার নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ না পড়া জুলুম, জাকাত না দেওয়া জুলুম, সিয়াম রোজা না রাখা জুলুম, হজ ফরজ আছে হজ না করা জুলুম, পর্দা না করা মহিলার জন্য জুলুম এবং মহিলার অভিভাবকদের জন্য জুলুম, এগুলো হচ্ছে জুলুম। সমস্ত পাপ যেগুলি ফরজ ওয়াজিব সেগুলি না আদায় করা বা তাতে ঘাটতি করা হচ্ছে জুলুম। যে যত বেশি ফরজ ছাড়বে ওয়াজিব ছাড়বে তত বেশি জালেম হবে বড়। আর এই রকমই নাজায়েজ হারাম কাজ করা হচ্ছে জুলুম, খুন করা জুলুম, খুন করে তো মানুষের জুলুম হয়, আল্লাহর হক নষ্ট করা হয়, আর জেনা করা জুলম, বেইমানি করা জুলম, ওই রকমই যে কোনো হারাম, মদ পান করা, কারো ক্ষতি করে নিজের পয়সা দিয়ে মদ খাচ্ছেন, মদ পান করা জুলম, যে কোনো হারাম খাওয়া, হারাম উপার্জন করা হচ্ছে জুলম। এরা জালেম ছিল, এদের সবচেয়ে বড় অপরাধ ছিল শিরক কুফরি করা, আল্লাহর সাথে শিরিক করা। আর তারপরে তাদের একটি অপরাধ ছিল রাহাজানি করা, লুটতরাজ করা। আর একটি অপরাধ, যে অপরাধে তারা খুব খ্যাতি লাভ করেছিল, সেটা ছিল তাদের মজ্জাগত বিষয়, বদস্বভাবে পরিণত হয়েছিল, তা ছিল দাঁড়ি মারা, ওজনে কম দেওয়া, দাঁড়ি পাল্লায় ওজনে নেওয়ার সময় বেশি করে নেওয়া আর দেওয়ার সময় কম দেওয়া, এই জন্য এই জাতিকে ধ্বংস করা হয়েছে। আর মুসলিম সমাজ এটা ব্যাপক আকার ধারণ করেছে, নেওয়ার সময় একটুও ছাড়লে পুরোপুরি নেবেন, আর দেওয়ার সময় যত কমাতে পারেন, সে দাঁড়িতে কমান আর রেট চুক্তি করার পরে কমান, চুক্তি হয়েছে কয়েক কিস্তিতে দিবেন, কয়েক কিস্তি শেষ করে দিয়ে এমন হয়রান করছেন যে বিরক্ত হয়ে ছেড়েই দিল, যা আর এই কয়টা পয়সার জন্য কয়েক হাজার টাকার জন্য আর কত ঘুরব, তাই না? তো এটাও দাঁড়ি মারা, যেখানে চুক্তি হয়ে গেছে পুরোটা আপনাকে সময় মতো পরিশোধ করতে হবে। তো এইসব কাবিরা গোনা, এইসব কাবিরা গোনার জন্য আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছেন। সুতরাং এইসব বদ আচরণ পাপ যদি আমাদের মধ্যেও থাকে, তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন, কারো ব্যক্তি জীবনকে ধ্বংস করবেন, কারো পরিবার সহ ধ্বংস করবেন। যদিও উম্মতে মুসলিমার উপর ব্যাপক আকারে গোটা দেশের উপর আজাব আসবে না, হয়তো গোটা দেশের সবাই ধ্বংস হবে এমন হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে যে আমার উম্মতকে আল্লাহ তুমি সমূলে বিনাশ করে দিও না, ঢালাহারে ধ্বংস করে দিও না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আজকে মুসলিম জাতি বেঁচে আছে, না হলে আগের জাতিতে যতগুলি পাপ ছিল সবগুলি পাপ মুসলিম সমাজে আজকে বিদ্যমান। এই জন্যই আল্লাহ পাকের বিভিন্ন রকমের আজাব এই মুসলিম উম্মতের উপর আজকে। আল্লাহ পাক বলছেন ফান্তাকামনা মিনহুম, সুতরাং তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করলাম, যখন তারা জালেম হয়ে পড়ল এই শোয়েব আলাইহিস সালামের জাতি, তখন তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। প্রতিশোধ কখন হয়? হ্যাঁ, অন্যায়ের প্রতিশোধ নয়। তাহলে অন্যায় আর অন্যান্য জেহাদগুলিতে মুশরিকরা জানতে পেরেছিল, আর আখেরাতে মতের সাথে সাথে জানতে পারবে। আর নিঃসন্দেহে আমি জানি, আল্লাহ বলছেন আমি জানি, এই কাফের মুশরিক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয়, মানে মনে কষ্ট হয়, মনে তোমার ব্যথা হয়, এ কথা আমি জানি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, এর সমাধান, এর চিকিৎসা। যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি? আল্লাহ পাক চিকিৎসা বলে দিচ্ছেন। ক্রম করছো, তোমরা কি জানো না যখন তোমরা ব্যবসা করতে সিরিয়া, শাম দেশে, প্যালেস্টাইনে যাও আরব থেকে, তখন তোমরা তো ওই সাদ্দম এলাকা দিয়ে যাচ্ছ, মৃত সাগরের পাশ দিয়ে যাচ্ছ, তোমরা কি চোখে দেখতে পাও না যে এ এলাকাকে কেন ধ্বংস করেছেন আল্লাহ, এ এলাকার লোকদেরকে লুত আলাইহিস সালামের জাতিকে কেন ধ্বংস করেছেন? এসব জানা ছিল কুরাইশদের। তো তারা নবীর অবাধ্য হওয়ার কারণে ধ্বংস হয়েছে। তো তোমরা যদি শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হও, তো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না মক্কাই? আর অবশ্যই করেছেন। এই উভয় জনপদ, এই দুটি শহর, এক হচ্ছে শোয়েব আলাইহিস সালামের জাতির শহর আইকাবাসীরা যেখানে বসবাস করত, আর একটি হচ্ছে লুত আলাইহিস সালামের জাতির শহর সাদ্দুম। এই দুটি হচ্ছে লাবে ইমামি মুবিন, ইমামের এখানে অর্থ হচ্ছে তারিখ, রাস্তা মানুষকে দিক নির্দেশনা দেয়। রাস্তা না থাকলে মানুষ চলতে পারত না, রাস্তার মাধ্যমে চিনতে পারেন, যদি এলো পথাটি যেতে হয়তো হারিয়ে যাবে লাবে, তাই না? তো এই জন্য রাস্তাকে আরবি ভাষাতে এমামও বলা হয়, যেমন এমাম মানে নেতা, এমাম মানে যিনি দিক নির্দেশনা দেন, গাইড করেন। তো এই দুটি শহর বা জনপদ অবশ্যই কোথায় ছিল? লাবে ইমামি মুবিন মানে তারিকি মুবিন, প্রকাশ্য পথের পাশে অবস্থিত ছিল, প্রকাশ্য পথে, অর্থাৎ রাত দিন সেটা দিয়ে, সেই রাস্তা দিয়ে যাতায়াত করত লোকেরা, মক্কা থেকে, মদিনা থেকে, হেজাজ থেকে, এসব এলাকা থেকে যখন ফিলিস্তিনের দিকে মানুষরা যেত, তখন এরা অতিক্রম করত শোয়েব আলাইহিস সালামের এলাকা মদিনার আশপাশ দিয়ে, আর ওই আইকার এলাকা দিয়ে, আর ওই সাদ্দুমের এলাকা যেখানে লুত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে সে এলাকা দিয়ে এরা অতিক্রম করত, রাত দিন যাতায়াত চলত। তার মানে এমন নয় যে কোন অজানা এলাকা, শুধু শুনছি কিচ্ছা কাহিনীর মতো যে এরকম একটা দেশ আছে, এলাকা আছে, বরং রাত দিন তোমরা চচক্ষ দেখছ ওই সব এলাকা। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, তারপরে আল্লাহ পাক রব্বুল শুরু করছেন হিজরবাসীদের কথা। হিজরবাসী হচ্ছে সামুদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রসুল করে পাঠিয়েছিলেন সামুদ সম্প্রদায়ের উদ্দেশ্যে, তাবুক এলাকার মধ্যে। তাবুক থেকে মদিনা যাওয়ার পথে একটি শহর রয়েছে আল ওলা, এ আল ওলার পাশে। এরা পাহাড়, মজবুত পাহাড় কেটে কেটে খোদাই করে নিজের বাসভবন তৈরি করত, বাড়িঘর তৈরি করত, আর নিজেদেরকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করত। যে এর চেয়ে বেশি নিরাপত্তা কি আছে? আজকে থেকে যদি 7,000-8,000 বছর আগে পাহাড় কেটে, পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করতে পারে, তাহলে কত তারা পারদর্শী জাতি ছিল, কত তারা মাহের জাতি ছিল, চিন্তা করুন। আল্লাহ পাক ওদের কথা এখানে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, আর নিঃসন্দেহে হিজরের অধিবাসীরা মিথ্যা মনে করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। কারাকে? আল মুরসালিন, রসুলগণকে, রসুলগণকে। একজন রসুল পাঠানো হয়েছিল তাদের কাছে, কাকে? সালেহ আলাইহিস সালামকে। আর আল্লাহ বলছেন মুরসালিন, মুরসালের বহু বলছে, মুরসাল মানে একজন রসুল প্রেরিত, আর মুরসালিন মানে বা মুরসালুন মানে হচ্ছে বহুজন, হ্যাঁ, অনেক রসুল। অনেক অমুসলিমরা এইরকম ক্ষেত্রে এতরাজ করেছে যে কোরআনে ভুল আছে, সামুদ সম্প্রদায়ের জন্য একজন রসুল আল্লাহ পাঠিয়েছে, তারা একজন নবীকে অস্বীকার করেছে, সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, আর কোরআন বলছে যে অনেক রসুলকে অস্বীকার করেছে, বহু বচন বলেছে, তাহলে ভুল হইল না? না, ভুল নাই, ভুল নাই, আপন জায়গায় একেবারে সঠিক আছে। আর এর আগে এর উত্তর বিভিন্ন ভঙ্গিমাতে আমি একাধিকবার বলেছি, সেটা হচ্ছে যে সমস্ত আম্বিয়া রসুলগণের দ্বীনের মৌলিক বিষয়গুলি হচ্ছে এক, মৌলিক বিষয় আকীদার বিষয়, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আল্লাহ নাজিলকৃত বিধানের প্রতি ইমান, পরকাল আখেরাতের প্রতি ইমান, যাতে জান্নাত জাহান্নাম, হ্যাঁ পরকালের জীবন, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আখেরাত হচ্ছে প্রতিদান জগৎ, বদলার জগৎ ইত্যাদি। তারপর মৌলিক বিষয়ের মধ্যে আলোচনা সালাত, সমস্ত আম্বিয়া রাসূলগণের জামানাতে সালাতের ইবাদত, নামাজের ইবাদত ছিল, এমনকি সিয়ামের ইবাদত, রোজার ইবাদত প্রমাণিত, এমনকি হজের ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ করেছে, তখন থেকে হজের ঘোষণা হয়েছে, তাই না? তাহলে আম্বিয়া রাসূলগণের দিনের মৌলিক নীতিমালা হচ্ছে এক, আর সমস্ত নবী রাসূলগণের দিনের উৎস, দিনের উৎস বুঝেন মানে দিন যেখান থেকে তারা নিয়েছেন সেটা কি? ওহী, ওহী হচ্ছে উৎস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ওই ওহী থেকে, আল্লাহর ওহী থেকে, আর সালে আলাইহিস সালামের দিনের উৎস হচ্ছে সেই ওহী, আল্লাহর ওহী, হ্যাঁ তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উৎস হচ্ছে ওহী ইলাহী, আল্লাহ পাকের ওহী। তাহলে যখন একজন রসুলকে কোন সম্প্রদায় অস্বীকার করল, তার মানে সেই জাতি সমস্ত আল্লাহর দূতকে রসুলকে অস্বীকার করল, সমস্ত রসুলকে অস্বীকার করল। তাদের কাছে এরকম ধারাবাহিক যদি রসুল আসতে থাকে, অস্বীকার করতে থাকবে, কারণ এই নীতি মানতে রাজি না, আল্লাহর নাজিলকৃত বিধান তারা মানতে রাজি না, ঠিক না? নিজের খেয়াল খুশি চলবে, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, সংশয়ের পূজা করবে তারা, আর শাহওয়াত কুপ্রবৃত্তির পূজা করবে তারা, মনের পূজা করবে। জি হ্যাঁ, এই জন্য সামুদ সম্প্রদায় সালে আলাইহিস সালামকে মিথ্যা মনে করলেও তার মাধ্যমে সমস্ত রসুলকে তারা মিথ্যা মনে করেছে, তা আগের রসুলদেরকে মিথ্যা মনে করেছে, আর যারা পরে আসবে তাদেরকেও তারা মানবে না, এই আচরণই তারা পেশ করেছে। কোরআনে কারিমে শুধু একটি ঘটনা নয়, একাধিক জায়গায় এই ভঙ্গিমাতে আল্লাহ পাক বলেছেন, একজন রসুলকে অস্বীকার করেছে, এরা রসুলগণকে অস্বীকার করে। এই অর্থে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাযাব আসহাবুল হিজরিল মুরসালিন, এই হিজরের অধিবাসীরা অর্থাৎ সামুদ সম্প্রদায় রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, অমান্য করেছিল। ওয়াতাইনাহুম আয়াতেনা, অথচ আমি তাদেরকে দিয়েছিলাম, প্রদান করেছিলাম, আয়াতেন আমার নিদর্শনাবলী, তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন ছিল তাদের নবীর নবুয়তের প্রমাণ হিসাবে উষ্ট্রী পাঠানো, আল্লাহ পাক একটি উটনি পাঠিয়েছিলেন, আর সেই উটনিটি বেরিয়ে এসেছিল কোথেকে? পাথর থেকে, পাহাড় থেকে, পাহাড় থেকে উটনি, আর তাও দশ মাসের পেটে বাচ্চা নিয়ে আওয়াজ করতে করতে, চিৎকার করতে করতে এসে কওমের কাছে, সমুদ জাতির কাছে এসে হাজির। তার আগে তারা চ্যালেঞ্জ করেছিল, এই সালে তুমি যদি নবী হও তো আমাদেরকে কিছু তোমার নবুয়তের প্রমাণ দেখাও, নবুয়তের নিদর্শন দেখাও, আর নবুয়তের প্রমাণ হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব। তো অলৌকিক মুজিজার মাধ্যমে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল শক্তিশালী করেছেন, শক্তিশালী করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তি আয়াত মানে আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে তাদেরকে ওহী দিয়ে শক্তিশালী করেছেন, তেমনি সৃষ্টিগত আয়াত নিদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুজিজা। এই জন্য মুজিজাকে আয়াত বলা হয়েছে, আয়াত মানে সৃষ্টিগত নিদর্শন, সৃষ্টিগত আয়াত। আল্লাহ পাক কোন, যাও পাথর থেকে বেরিয়ে যাও, উস্ত্রি উস্ত্রি বেরিয়েছিল আসলে চিৎকার করতে করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমার জাতিকে বলে দাও যে এই উটনি খুব বেশি পানি পান করবে, আর পানির অভাব এই মরুভূমিতে, আর এই এলাকাটি জানেন কোন এলাকা? বললাম তো একটু আগে, তাই না? কোন এলাকা? মদিনা আর তাবুকের মাঝখানে আলোলা এলাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তো এর কাছ দিয়ে অতিক্রম করেছিলেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবায়ে কেরামদেরকে যে, দেখো আমরা এমন এলাকা দিয়ে অতিক্রম করছি যেখানে কোন এক সময় সামুদ সম্প্রদায়ের ওপর আল্লাহর আজাব নেমে এসেছিল, এখন আল্লাহ পাকের গজব আজাবের কিছু অংশ অবশিষ্ট থেকে যেতে পারে, সুতরাং প্রথম কথা এখানে প্রবেশই করবে না, আর যদি নিরুপায় হয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে তোমরা কান্না ভাব নিয়ে, কাঁদতে কাঁদতে, কান্না যদি নাও আসে কান্না ভাব নিয়ে, আর দ্রুত বেগে ছুটে যাবে, অতিক্রম করবে, এখানে অবস্থান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সহিহ বুখারী তুলেছে, তিনি তার মাথা মুখটাকে ঢেকে নিলেন, এই যেটাকে একটু বাড়িয়ে ধরেন এরকম কিছু একটা চাদর দিয়ে মাথাকে আর মুখমণ্ডলকে ঢেকে ফেললেন, আর তারপরে সওয়ারিকে দ্রুত তাড়ালেন, আর এলাকা দিয়ে অতিক্রম করে চলে গেলেন। এই জন্য আজাবের এলাকাগুলি শখ করে দেখতে যাওয়া আর সেখানে বেশিক্ষণ ঘোরাফেরা করা এটা শরীয়ত সম্মত নয়, যদি অনেকের এটা আবেগী বিষয়, মুখ এলাকা দেখে আসে, আমরা মাঝে মধ্যে বলি, কিন্তু গেলেও দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে। যে আপনি আমোদ ফুর্তি করছেন, এগুলো বিভিন্ন স্মৃতি বিজড়িত এলাকা, সুতরাং এসব এলাকায় ঘোরাফেরা করছি আর হাসি আমোদ ফুর্তি করছি, না আমোদ ফুর্তির জন্য না, বরং এসব এলাকায় কাঁদতে কাঁদতে ঢুকতে হবে যে আল্লাহ আকবার, এই জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ পাক তাদের পাপের কারণে। আমাদের জীবনে কত পাপ অন্যায় রয়েছে, আমাদের ওপর যে কোনো সময় আজাব আসতে পারে, এখানেও আসতে পারে আর নিজের বাড়িতেও আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে এদেরকে আমি নিদর্শন দিয়েছিলাম। হ্যাঁ, বলা হয়েছিল যে এই উটনিকে ওয়ালা তামাসসু হবে সু, কখনো মন্দ নিয়তে অসৎ উদ্দেশ্যে এই উটনিকে স্পর্শ করবে না, অর্থাৎ আহত করবে না, নিহত করবে না, জখম করবে না, মেরে ফেলবে না, কিন্তু বদজাতি মানে যেটা বলা হবে তার উল্টো করবে, যেটা বলা হবে তার উল্টো করবে। একদিন পুরো পানি আল্লাহ বলেছেন যে একদিন এই উটনিতে পুরো পানি পান করবে কুপের, আর একদিন তোমরা পালাকর্মে পানি পান করবে, যেদিন উটনি পানি পান করবে এক ঢোক তোমরা পানি নেবে না এই কুয়া থেকে। কিছুদিন চলতে চলতে ওরা ষড়যন্ত্র করে এই উটকে মেরে দিল, প্রথম জখম করল। তাদের একজন বদ প্রকৃতির মানুষ ছিল কেদার বিন সালেফ বদবখত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ সম্প্রদায়ের সবচেয়ে বেশি বদ প্রকৃতির মানুষ ছিল এই উটনিকে হত্যাকারী, আর আমার উম্মতের মানে আমার যুগের সবচেয়ে বড় বদবখত বদ প্রকৃতির মানুষ হচ্ছে উকবা বিন আবি মুঈদ, যেই বদমাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাঁধে উটের ভুঁড়ি চাপিয়েছিল। আল্লাহ বলেছে এজিম বাস আশকা, সবচেয়ে বদমাইশ যে বদ প্রকৃত মানুষ সে দাঁড়াল আর বলল যে আমি এই কাজ করব, আমি এই উটনিকে হত্যা করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাম্বাস আশকাল কম, এই আরব কুরাইশদের সবচেয়ে বদনসিব আর বদ চরিত্রের মানুষ এই উকবা বিন মুঈদ লাফিয়ে উঠল যখন ঘোষণা করলো কাফের নেতারা যে কে এমন আছে যে অমুক পরিবারের একটা উট জবাই হয়েছে, উটের বুড়িটাকে নিয়ে আসবা, নিয়ে আসার পরে মোহাম্মদ যখন সিজদা যাবে তার কাঁধের উপর চাপিয়ে দেবে, বলে আমি করব, এই কথা বলেছিল। দুটো হচ্ছে আশকা, সবচেয়ে বড় বদবাহত, সবচেয়ে বড় বদচরিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদেরকে নিদর্শন দেওয়া হয়েছিল, ফাকানু আনহা মুরিজিন, কিন্তু তা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, বিমুখ হয়েছিল বা উপেক্ষা করেছিল সেই নিদর্শনকে, অর্থাৎ উটনিকে মেরে দিল। নবী সালে আলি সাল্লাম বললেন যে তামাত তাওফি দারেকুম সালাসাত আইয়াম, তোমরা তিন দিন খুব ভোগ বিলাস করে নাও, চতুর্থ দিনে আল্লাহর আজাব আসবে। আর যেইভাবে বলেছেন ওইভাবে ওই জাতির ওপর চতুর্থ দিনে সকালে সকালে আল্লাহ পাকের আজাব, বিকট শব্দ, আর তাতে আল্লাহ পাক রব্বুল এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকানু ইয়ানহাতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, আর এরা পাহাড় খোদাই করে নিজেদের ঘরবাড়ি তৈরি করত। নাহাতা ইয়ানহাতু মানে পাহাড় পর্বত খোদাই করা, পাথর খোদাই করা। আমিনিন, আর তারা নিজেকে নিরাপদ মনে করত, নিরাপদ মনে করত। ওয়াকানু ইয়ানহাতুনা মিনাল জিবাল বুয়ুতান, আর পাহাড় খোদাই করে তারা বাড়ি তৈরি করত নিরাপদ অবস্থায়, অর্থাৎ নিজেকে তারা এইভাবে নিরাপদ মনে করত। ফাখাযাতহুমুস-সাইহা, অতঃপর তাদেরকে প্রচন্ড জোরে আঘাত করল, বিকট শব্দ, সাইহাতুন মানে বিকট শব্দ, ভয়ঙ্কর শব্দ, মুসবিহীন ভরে ভরে, একেবারে ভরে ভরে তাদেরকে আঘাত করল, পাকড়াও করল আল্লাহ পাকের এই বিকট শব্দের আযাব। ফামা আগনা আনহু মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করত তা তাদের কোন কাজে আসল না। মা আগনানহুম মানে তাদের অভাব দূর করল না, তাদের কাজে আসল না। আগনা থেকে গনি, গনি বলা হয় যে অভাব মুক্ত। তো ফামা আগনানহুম, তাদের আর অন্যান্য জেহাদগুলিতে মুশরিকরা জানতে পেরেছিল, আর আখেরাতে মতের সাথে সাথে জানতে পারবে। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আর নিঃসন্দেহে আমি জানি, আল্লাহ বলছেন আমি জানি, আন্নাকা ইযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয়, মানে মনে কষ্ট হয়, মনে তোমার ব্যথা হয়, এ কথা আমি জানি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক এর সমাধান, এর চিকিৎসা। যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি? আল্লাহ পাক চিকিৎসা বলে দিচ্ছেন। কিভাবে ধ্বংস করা হয়েছিল এখানে উল্লেখ করা হয়নি, সেটা এর সাথে বলে দিই যাতে করে কথাটি অসম্পূর্ণ একেবারে না থাকে, যদিও অন্য অন্য সুরাতে এর আগে এসেছে আবার আসবেও। তিনটি আজাবের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে ওদেরকে পকড়াও করেছিল আজাব ইয়াউমি যুল্লা, ছায়ার দিবসের আজাব। ছায়ার দিবসের আজাব কি ছিল? ওরা যাতে করে একত্রিত হয়, খুব প্রচন্ড গরম পড়ল, গরম যখন পড়ল গরমে থাকতে পারছে না, তখন তাদের আকাশে বিশেষ একটা এলাকাতে মেঘমালা খুব, আর ওই মেঘমালার তলায় গেলে খুব ঠান্ডা লাগে, সবাই ছুটে গেল, নারী পুরুষ সব ছুটে গিয়ে একত্রিত হইল ওই মেঘমালার তলায়, এক জায়গায় সব একত্রিত হইল। এই জন্য আজাব ইয়ামিজুল্লাহ, ছায়া বিশিষ্ট আজাব দিয়ে বা ছায়া বিশিষ্ট ছায়ার দিনের আজাব দিয়ে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন। এই কথা আল্লাপাক সুরায় শোআরাতে উল্লেখ করেছে, সুরায় শোআরার তাফসীরে আমরা এই বিষয়টি উল্লেখ করেছি। আর আল্লাপাক রব্বুর আর একটি আজাবের কথা উল্লেখ করে, সেটা হচ্ছে রাজফা। রাজফা মানে হচ্ছে ভূমিকম্প, জলজালা, ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের সাথে সাথে প্রচন্ড জোরে শব্দ হয়েছিল, বিকট শব্দ, যাতে আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরযা মা বাইনাহুমা ইল্লা বিল হক, আকাশসমূহ আর পৃথিবীকে এবং এর মাঝে যা কিছু রয়েছে, এই উভয়ের মাঝে যা কিছুই রয়েছে, তা আমি সৃষ্টি করিনি অযথা, ইল্লা বিল হক, সৃষ্টি করেছি যথার্থ উদ্দেশ্যে, বিশেষ উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন, আর এর মাঝে আল্লাহ পাক মানুষজনকে সৃষ্টি করেছেন, আর অন্যান্য মাখলুকাত সৃষ্টি করল, পশু পাখিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেগুলি মানুষজন ছাড়া আল্লাহ সৃষ্টি করে সেগুলি মানুষজনের ভোগের সামগ্রী। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়ান, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে হে মানুষ তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কল্যাণের জন্য। কোনটা আমরা খাই, কোনটা পান করি, হ্যাঁ কোনটা ব্যবহার করি, হ্যাঁ কোনটা দিয়ে আয় উপার্জন করি, ইনকাম করি কোনটার মাধ্যমে ইত্যাদি, যেমন খনিজ পদার্থ, কোনটা দিয়ে আমরা গাড়ি চালাই ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদের জন্য বাকিগুলি সৃষ্টি করেছেন, আর আমাদেরকে মানুষ এবং জিনকে আল্লাহ পাক, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, তৌহিদ বিহীন ইবাদত নাই, কারণ তৌহিদ হচ্ছে ইবাদতের মূল, আর ইবাদত মানে হচ্ছে আল্লাহর জন্য শুধু ইবাদত করা, আর আল্লাহর ইবাদত করলেন আর ইবাদতের কিছু অংশ অন্যকে দিলেন, তো শিরক করা হইল, আর ইবাদত হইল না। এজন্য ইবাদত বলতে গেলেই ধরে নেবেন যে তৌহিদ ভিত্তিক ইবাদত, এক আল্লাহর ইবাদত করা, অন্যের নয়। ইবাদতের কোন অংশ আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া না, না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন, না আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করবেন, না আল্লাহ ছাড়া কেউ আপনার বালা মুসিবত দূর করতে পারে এই ভ্রান্ত বিশ্বাস রাখবেন, না আল্লাহ ছাড়া কেউ রোগের আরোগ্য দিতে পারে এই বিশ্বাস করবেন, না আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে মনের কামনা বাসনা পূরণ করতে পারে, না। তৌহিদ ভিত্তিক ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে, এবং এর মাধ্যমে প্রতিদান হবে, বদলা হবে আখেরাতে, পরকালে, মওতের পরে। এই জন্য আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন খেলতামাশার জন্য, আমা খালাকনা সামাওয়াতি ওয়াল আরযা মা বাইনাহুমা লায়বিন, অন্য জায়গায় আল্লাহ বলছেন আসমান জমিন আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সব আমি খেলতামাশার জন্য সৃষ্টি করিনি, খেলাধুলা করছি, হ্যাঁ এই জন্য সৃষ্টি করেছি, না না না এই জন্য, ইল্লা বিল হক, কোন জায়গায় বিল হক, হ্যাঁ সত্য সহকারে বলেন বা ন্যায় সঙ্গত বলেন, যথার্থ উদ্দেশ্যে বলেন, অযথা নয়, উদ্দেশ্যমূলক আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন ভাষায় আল্লাহ পাক বিষয়গুলি উল্লেখ করেছেন। ওয়াইন্নাস সাআত আল্লা আতিয়া, আর নিঃসন্দেহে কিয়ামত আসবেই আসবে, কারণ এর মাধ্যমেই বদলার জগৎ কায়েম হবে, প্রতিদান জগৎ প্রতিষ্ঠিত হবে। কিয়ামত যদি কায়েম না হয় তাহলে দুনিয়াতে যে যা করলো করে চলে গেল, তাহলে যারা পাপ করে গেল তাদের ধরার কেউ হলো না, আর যারা ভালো কাজ করে গেল তারাও তাদের যথাযথ তারা প্রতিদান পেল না, তাহলে লাভই কি হল, ভালো কাজ করে লাভ কি হলো আর তারা পাপ করে ক্ষতি বা কি হলো তাদের, তাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন বিচার দিবস, আর সেখানে গিয়ে বদলার ফয়সালা হবে, কে কতটা বদলা পাবেন দুনিয়ার আপনার আকীদা ইবাদত আমল আখলাকের ভিত্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফাসফাহিস সাফাল জামিল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সুন্দরভাবে এড়িয়ে যাও তাদেরকে, অথবা তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে ক্ষমা করে দাও, সাফুন আস্তাফুল জামিল। শুধু আল্লাহ উপেক্ষা করতে বলেননি, ছেড়ে দাও তাদেরকে, মাফ করে দাও এই কথা বলেননি, আস্তাফুল জামিল সুন্দরভাবে বলেছেন, এমন ভাবে উপেক্ষা করা যে তারপরে তিরস্কার না করা। আমরা অনেক সময় মাফ করি কিন্তু মাঝে মধ্যেই তিরস্কার করি অথবা তাদের সমালোচনা করি, মাফ করে দিয়েছি তারপরে, ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে, কিছু হয়েছে, মাফ করে দিয়েছেন, বা আপনার হয়তো ক্ষতি করেছে, তারপরে বিচার সালিস হয়েছে অথবা সালাম দোয়া হয়ে গেছে, মিলে গেছেন যে কোনো ভাবে মিলে গেছেন এক কথায়, কিন্তু তারপরেও যদি কোনো সময় ওই লোক যাকে আপনি ক্ষমা করে দিয়েছেন তার কথা যদি আলোচনা আসে, লোকটা ভালো না, আমার এরকম ক্ষতি করেছে, তারপরে যদি কোথাও সুযোগ পান তার মানহানি করার তো মানহানি করবেন, কারণ মনে আঘাত এখনো আছে, মাফ করে দিলে কি হবে, মনে এখনো আঘাত আছে, যার ফলে কিছু না কিছু আপনি আঘাত করার চেষ্টা করবেন, বুঝছেন না। তারপরে এগুলো যদি নাও থাকে, খুব বেশি উদারতা থাকে, তো মাফ করে, আজকালকার মুসলমানদের কথা বলছি, মাফ করে দেওয়ার পরেও মনে একটু সংকীর্ণতা আছে, মাফ করে দিচ্ছি কোন আর সম্পর্ক খারাপ নেই, ওর সাথে সব লেনদেন সবকিছু চলছে, কিন্তু আগের মতো আর নেই, আগে যে চলাফেরা ছিল, মেল মহব্বত ছিল, আগে যে আপনার তার জন্য আপনি আপনি হিতাকাঙ্ক্ষী ছিলেন, ওই রকম না। ধরেন ওই ভাইয়ের জন্য একটা বেটার সুযোগ আসছে, তার কাজকর্ম নেই, কিন্তু না আগে করতাম আর করবো না, মাফ করে দিয়েছি কিন্তু আর করবো না, তাহলে আস্তাফুল জামিল হইল না, ভালোভাবে ক্ষমা করে দেওয়া হইল না, অপেক্ষা করা হইল না, ভালোভাবে আল্লাহ পাক ক্ষমা করতে বলেছেন, উপেক্ষা করতে বলেছেন। জি ফাসফাহিস্তাফাল জামিল ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, নিঃসন্দেহে নবী মুহাম্মদ তোমার প্রতিপালক হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আল খাল্লাক খালেক স্রষ্টা, আর আল খাল্লাক আরো তাতে মোবালাগার অর্থ রয়েছে, সৃষ্টি করা থেকে আল খাল্লাক, যেমন আলেম আর আল্লাম বা আল্লামা, আল খাল্লাক মহা মহাস্রষ্টা, আল আলিম এবং সর্বজ্ঞ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, সূরা হিজর আয়াত নম্বর 87, এই আয়াতের তাফসীরটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুনিয়া আখেরাতের মহা পুরস্কার দিয়েছেন আর বড় সম্মান দিয়েছেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমার কাছে দুনিয়ার এই কষ্টগুলি কাফেরদের তরফ থেকে পাপীদের তরফ থেকে যে আসছে এগুলি তুচ্ছ বিষয়, এমন কোন বিষয় নেই, তুমি মাফ করে দাও ওদেরকে, কারণ তোমাকে আমি অনেক কিছু দিয়েছি, তোমাকে কাউসার দিয়েছি, ইন্না আতাইনা কাল কাউসার, আর তোমাকে সাবে মাসানিও দিয়েছি আর কোরআনে আজিমও দিয়েছি, তো যাকে সাবে মাসানি দিয়েছি কোরআনে আজিম দিয়েছি, সে কে কি কষ্ট দিল, কে মারল, কে উটের বড়ি চাপালো, কে দাঁত ভাঙলো, কে আহত করলো, কে ইত্যাদি ইত্যাদি, কে ক্ষতি করলো, কে শত্রুতা করলো, ওইসব নিয়ে পরোয়া করবে না, উপেক্ষা করবে, মাফ করে দেবে। তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাই মক্কা বিজয়ে সবগুলিকে হাতের মুঠিতে পেয়েছিলেন, এই মক্কার মুশরিকগুলি যেগুলি বেঁচে ছিল না, যেগুলি গেছে গেছে এর আগে ধ্বংস হয়ে গেছে, কিন্তু যেগুলি পেয়েছে সবগুলি হাতের মুঠিতে, যা ইচ্ছা তাই করতে পারেন তাদের সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমাদের কি ধারণা আমি তোমাদের সাথে কি করতে পারি বলো দেখি, তোমরা কি করেছো আমি কি করতে পারি তোমাদের সাথে, অসহায় তারা বলছে যে আপনার সম্পর্কে আমরা কল্যাণের আশা করি, আপনি কোনোদিন আমাদের মন্দ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে ইযহাবু ফা আনতুম আত-তালাকা, যাও ছেড়ে দিলাম তোমাদেরকে, ছেড়ে দিলাম, লা তাসরিব আলাইকুমুল ইয়াম, তোমাদেরকে কোন রকমের আজকে তিরস্কার করছে, অনেক সময় ছেড়ে দেন কিন্তু তিরস্কার করে, দু চারটা গালমন্দ করে, হ্যাঁ আর খারাপ ভাষা বলে, তারপরে তখন যা মাফ করে দিলাম, হ্যাঁ যেমন চাকরনকরকে আমাদের দেশের লোকের চাকরনকর ভুল ভাল করলে একটু গালমন্দ করার পরে মাফ করে দেয়, বেতন টেতন কাটলো না আর চাকরিটাও খেলো না, বাড়ি থেকে তাড়িয়ে দিল না, কিন্তু গালমন্দ ঠিক না, না লা তাসরিব আলাইকুমুল ইয়াম, আপনাকে এইরকম উদারতা রাখতে হবে, এই রকমের ক্ষমা প্রদর্শন করতে হবে যে কোন রকমের তিরস্কার নেই, তিরস্কার করার পরে মাফ তো অমুসলিমও করে কাফেরও করে, যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আপনি আল্লাহ পাকের কাছে কিছু পেতে চান তো আপনি তিরস্কার কেন করবেন কাউকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লাকাদ আতাইনাকা, নিঃসন্দেহে তোমাকে আমি দান করেছি, সব আম মিনাল মাসানি, সাতটি এমন আয়াত যেগুলি বারবার পাঠ করা হয়, সহজ ভাষায় তর্জমা করলাম, সাবান মানে সাতটি আর মাসানি মাসনার বহুবচন, মাসনা মানে যেগুলি যেগুলি বারবার করে যেগুলির পুনরাবৃত্তি করা হয়, বারবার করে রিপিট করা হয়। তো এই আয়াতের তাফসীর কি? সাবে মাসানি সাতটি এমন আয়াত যেগুলিকে বা এমন সূরা বা এমন আয়াত যেগুলিকে বারবার ফিরানো হয়, বারবার করে পাঠ করা হয়। এক ভাই বললেন সূরা ফাতিহা, ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ আর এটা হচ্ছে সহি। কিন্তু আরো কিছু জেনে রাখেন, এই বিষয়ে মুফাসসিরিনদের দুটি প্রসিদ্ধ মত রয়েছে। একটি হচ্ছে সাবে মাসানি মানে সূরা ফাতিহা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি সহি হাদিস প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে তোমাকে, নবী সাল্লাম বলছেন আমাকে সাবে মাসানি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উম্মুল কোরআন সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে সাতটি যেহেতু আয়াত রয়েছে আর এই সাতটি আয়াতকে সূরা ফাতিহাকে বার বার করে পাঠ করা হয় প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে। লা সলাত লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার কোন সলাৎ নেই, তার সলাৎ হয় না। হ্যাঁ, সেজন্য প্রত্যেক রাকাতে পড়ানো হয় সবে মাসানি জন্য বলা হয়েছে। কেউ কেউ বলেছেন সবে মাসানি মাসানি মাসনা থেকে নয়, মানে বারবার ফেরানো, হ্যাঁ মাসনা মানে দুই দুই, হ্যাঁ বারবার ফেরানো, অথবা দ্বিবচন থেকে যে মুসান্না বলা হয় এর বহু বচন নাই, বরং এটা হচ্ছে মুসনিয়াতনের বহু বচন, অর্থাৎ প্রশংসা সম্বলিত, সানা মানে প্রশংসা, সানা থেকে। তাহলে মাসানি শব্দটি এসছে সানা থেকে উৎপত্তি এর। তো তার মানে কি হয়ে যাবে, তোমাকে সাতটি এমন আয়াত দিয়েছি বা সুরা দিয়েছি যেগুলিতে প্রশংসা রয়েছে, গুণগান রয়েছে, আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের গুণগান রয়েছে, সাবামি আল মাসানি। কেউ কেউ এই ব্যাখ্যাও করেছেন। তো প্রসিদ্ধ মত হচ্ছে সুরা ফাতিহা, আর দ্বিতীয় মত হচ্ছে যে সাতটি বড় বড় সুরা যেগুলিকে সাবে তেওয়াল বলা হয়েছে, তেওয়ালে মুফাসসাল, মুফাসসালের সাতটি বড় বড় সুরা সুরা বাকারা থেকে শুরু করে এই সুরাগুলিকে বোঝানো হয়েছে। এই বিষয়ে ইমাম বুখারীর ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই থেকে হাদিস নকল করেছেন, দুটি হাদিসের একটি হাদিস আবু সাঈদ ইবনুল মুআল্লা থেকে বর্ণিত সাহাবী বলছেন মাররা বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা উসাল্লি, নবী সাল্লাল্লাহু আমার পাশ দিয়ে অতিক্রম করলেন আর আমি সালাত আদায় করছিলাম, সেই সফর দানি আমাকে ডাকলে সালাম আতিহি, আমি আসলাম না, যেহেতু নামাজ পড়ছিলাম, হাত্তা সাল্লাইতু ফাতাইতু, নামাজটাকে শেষ করে তারপরে আসলাম। ফাকালা বলে মা মানা কান্তা আতিয়ানি, কি ব্যাপার তোমাকে ডাকলাম আর আসলে না, কেন বিলম্ব কেন করলে? ফাকুলতো, তখন আবু সাঈদ আল মুআল্লা বলছেন, ইবনুল মুআল্লা বলছেন যে কোন তো ওসাল্লি, আমি তো সলাত আদায় করেছিলাম ইয়া রাসূলুল্লাহ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাম ইয়াকুলিল্লাহ, তুমি কি জানো না যে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করেছেন, সেই আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম, হে ইমানদার মানুষেরা ইসতাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও, ওয়ালির রাসূলি আর রাসূলের ডাকে সাড়া দাও, ইযা দাআকুম, যখন তোমাদেরকে আল্লাহ ডাকেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন। লেমা ইউহয়্যিকুম, কারণ আল্লাহ পাক তোমাদেরকে প্রাণ দান করবেন, ইমানি প্রাণ, হ্যাঁ, আর সবকিছুর প্রাণের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে হায়াত দান করবেন, ইমানি হায়াত, নেক আমলের হায়াত দান করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কথা বলে তোমাদের ইমান তরতাজা তার মাধ্যমে হবে। তারপরে বলে আল্লাহ আল্লামক আজামা সুরাতিন ফিল কোরআন, তোমাদেরকে কি জানিয়ে দেব বা তোমাকে জানিয়ে দেব কি সবচেয়ে বড় বা মহান সুরা কোরআনে কারীমের, কাবলান আখরাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই, ফাযাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি আখরাজ, কিন্তু এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেখিয়াল হয়েছেন, যাই হোক মসজিদ থেকে বের হতে যাচ্ছেন, ফাযাকারতু, তখন আমি স্মরণ করিয়ে দিলাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে মসজিদে বের হওয়ার আগেই একটা মহান সূরা আমাকে বাতলে দিবেন, ফাকাল বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়া সাবউল মাসানি, সেটা হচ্ছে সাবে মাসানি, কোরআনের সূরা হিজরের আয়াত নম্বর কত, 87-তে যে সাবে মাসানি বলা হয়েছে এই সাবে মাসানি হচ্ছে সূরাতুল ফাতিহা। ওয়াল কোরআন, এবং আমাকে কোরআনও, আল্লাযী উতিতুহু, যা আমাকে দান করা হয়েছে, সূরা ফাতিহাও দান করা হয়েছে আর কোরআনে আজিম আমাকে দান করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় হাদিস রয়েছে যাতে সূরা ফাতিহাকে সাবে মাসানি বলা হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কোরআন হিয়া সাবুল মাসানি ওয়াল কোরআনুল আজিম, উম্মুল কোরআন মানে কোরআনের যে মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার 14টির বেশি নাম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব। তো উম্মুল কোরআন সূরা ফাতিহা হচ্ছে সাবে মাসানি এবং ওয়াল কোরআনুল আজিম মহান কোরআন, তার সূরা ফাতিহার আর একটি নাম কোরআনে আজিমও কেউ কেউ বলেছেন। তো এটা স্পষ্ট করে যে এই সাবে মাসানি মানে হচ্ছে সূরা ফাতিহা, আর কেউ কেউ বলেছেন যে না সুরায় বাকারা থেকে শুরু করে যে বড় বড় সুরাগুলি রয়েছে সেই সুরাগুলিকে বোঝানো হয়েছে। সেই সুরাগুলি আপনাদের শুনিয়ে দিই। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির ভাষায় তিনি বলছেন, সুরা বাকারা, সুরা আলে ইমরান, সুরা নেসা, সুরা মায়েদা, সুরা আনাম, সুরা আরাফ, এগুলি তো ধারাবাহিক হল, কয়টা? ছটা হল না? আর তারপরে বলছেন যে সুরায় ইউনুস, সুরা আরাফের পরে তাহলে কি রয়েছে? আনফাল আর তওবা। এই আনফাল তওবাকে এতে তাহলে সামিল করা হয়নি। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমার, ইবনে আব্বাস, মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবায়ের, দহাক, এসব সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের মত। হিয়াসাবু তেওয়াল, তেওয়ালে মুফাসসালের সাতটি বড় বড় সূরাকে বোঝানো হয়েছে। তাহলে সূরা বাকারা থেকে শুরু করে সূরায়ে আরাফ পর্যন্ত ছয়টি সূরা, আর সপ্তম নম্বর সূরা হচ্ছে সূরায়ে ইউনুস। সালেহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত যে মুফাসসির সাহাবি, তার মত হচ্ছে আল্লাহ পাক বলছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফি জানাহাকা লিল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সম্প্রসারিত করিও না। মাদ্দা ইয়ামুদ্দ মানে বাড়িয়ে দেওয়া, লম্বা করে দেওয়া, সম্প্রসারিত করা। তুমি প্রসারিত করিও না তোমার দুই চক্ষু। ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম, ওই সব দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর দিকে যা আমি দান করেছি, দিয়েছি, আজওয়াজাম মিনহুম, মানব জাতির বিভিন্ন লোকদেরকে, আজওয়াজান মানে আসনাফান, বিভিন্ন লোক, বিভিন্ন লোকদেরকে যে আমি দুনিয়ার ভোগের সামগ্রী দিয়েছি। কাউকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, কাউকে আল্লাহ পাক গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম এমন কিছু বৈশ্বিক সৌন্দর্য দিয়েছেন, এগুলো হচ্ছে দুনিয়ার নিয়ামত। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকালকার যুগে ন্যাশনালিটিকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, কিছু কিছু দেশে ন্যাশনালিটি পাওয়া মানে আকাশের তারা বললে ভুল হয়ে যাবে, নাই তারা বলে সূর্য পেয়ে গেছে, চন্দ্র পেয়ে গেছে, তাই না? হার মরে গেলেই তো শেষ, এক পয়সা তো কেউ আপনার নাগরিকত্ব কিনে দেবে না, যত বড় রাজা হন আর বাদশাহ হন আর রাষ্ট্রপতি হন, আসলে আপনার সাথে থাকবে ইমান আর আমল, আর কিছুই থাকবে না আপনার সাথে। তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতামুদ্দান আইনাইকা, হে নবী, তোমাকে আমি এত বড় অনুগ্রহ করেছি, সাবে মাসানি, সূরা ফাতিহা দিয়েছি, কোরআনে আজিম দিয়েছি, তারপরে তুমি আবার দুনিয়ার ভোগবিলাসের দিকে কি তাকাবে যে আমি দুনিয়ার এই তুচ্ছ লোকদেরকে দিয়েছি। তুচ্ছ লোকদেরকে আল্লাপাক তুচ্ছ দেন, আর যারা আল্লাপাকের প্রিয় লোক তাদেরকে আল্লাপাক প্রিয় বস্তু দান করেন। এর বাস্তব প্রমাণ, এর বাস্তব প্রমাণ খোলাফায়ে রাশিদিনের পরে যখন খেলাফত নিয়ে দ্বন্দ্ব শুরু হইল, তখন একদিকে হাসান হুসেন আর একদিকে হচ্ছে ইয়াজিদ আর ওই দিক, তাই না, উমাইয়া বংশ। আল্লাপাকের কাছে কারা বেশি প্রিয় বলেন দেখি? হাসান হুসেন, নবী করিমের নাতিরা বেশি প্রিয় না ওই ইয়াজিদ আর উমাইয়া বংশ বেশি প্রিয় বলেন দেখি? ঠিক আছে, দুই দলই মুসলিম, হ্যাঁ, আর তাবেইন থেকে যোগ লোক, কিন্তু কারা বেশি প্রিয় এই কথার ফয়সালা শুধু করতে বলছি। আমি বলছি না যে তারা যেমন বাড়াবাড়ি করে বিদাতপন্থীরা বলে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়, কুফরি পর্যন্ত পৌঁছানো জায়েজ নাই, সেটা বাড়াবাড়ি, জুল, এমন কি তাদেরকে এইরকম বলা যে তারা গালমন্দ করা, সেটাও জায়েজ নাই, নিরবতা পালন করতে কমপক্ষে তাদের মধ্যে দোষ ত্রুটি ছিল আর ইসলামের খেদমত করেছে, কিন্তু তাদের তুলনায়, উমাইয়াদের তুলনায় ইয়াজিদ এবং তারপরে যে শাসকরা এসেছে, আমি সন্দেহে আমি জানি, আল্লাহ বলেছেন আমি জানি, আন্নাকা ইয়াজিদ ওয়াসাদুরুক বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক। তারপরে তো হাসান হোসেনকে আল্লাহ পাক দুনিয়ার খেলাফত নেতৃত্ব দিলেন না, তাহলে দুনিয়ার নেতৃত্ব পেলেই আর গদিতে বসতে পারলেই মনে করবেন যে শ্রেষ্ঠ হয়েছে, এটা একেবারে ভুল ধারণা, একেবারে ভুল ধারণা। আপনি যদি দুনিয়ার এইসব না পান ভোগবিলাসের সামগ্রী, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন, ভালো করে শুনে রাখেন। আর এত বড় গুরু দায়িত্ব আপনার উপর চাপিয়েছেন আল্লাহ পাক, নেতৃত্ব দিয়েছেন, প্রভাব দান করেছেন, আর তারপরে আপনি এই নেতৃত্বের হক আদায় করতে পারছেন না, জাতির হক আদায় করতে পারছেন না, আপনার যে দায়িত্ব এই ফরজ আদায় করতে পারছেন না, কত মজলুম মজলুম হয়ে থেকে যাচ্ছে। কিয়ামতের দিনে সবার জবাবদেহি করতে হবে, কিন্তু আমার মতো লোক জবাব দিতে হবে না, আমি কারণ নেতৃত্ব করি, সুতরাং এত লোকের আমাকে জবাব দেওয়া লাগবে না। কখনো মনে করবেন না যে গদিতে চলে গেলেই মনে হয় খুব কামিয়াব হয়ে গেলাম, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহজান আলাইহিম, আর এদের উপর তুমি শোক করিও না, মনে কষ্ট নিও না, যারা কষ্ট দিচ্ছে তাদের কথাই তুমি বা তাদের আচরণে মনে কষ্ট নিও না। ওয়াকফে জানাহাকা লিল মুমিনিন, আর তুমি তোমার বাহুকে ঝুঁকিয়ে দাও মুমিনদের জন্য, বা ডানাকে ঝুঁকিয়ে দাও। মানুষ তো ডানা ঝুঁকায় না, কিন্তু এখানে অলংকার রয়েছে ভাষায়। যেমন পাখিতে মুরগিতে কি করে, বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য পাখা মেলে দেয়, আর তার বাচ্চাগুলো যখন পেটের তলে ঢুকে যায় তখন সেগুলোকে সুরক্ষিত করার জন্য, শত্রু থেকে রক্ষা করার জন্য কি করে দেয়, ডানা ঝুঁকিয়ে দিয়ে ডানার তলায় সামটিয়ে নেয়, নিয়ে নেয়, যাতে করে কোন শত্রু সেখানে না পৌঁছে যাবে। মুরগি ছোট ছোট বাচ্চাদের ছোটতে দেখেছি, যেমনই চিল বা বাজ এসে হামলা করতে যাচ্ছে তেমনি বাচ্চাগুলো দৌড় দিয়ে মায়ের পেটের তলায়, আর যেমনই মায়ের পেটের তলায় এসে তেমনি ডানাকে ঝুঁকিয়ে দিয়ে একবারে পেটের তলায় নিয়ে এসে একটি বাচ্চা ধরতে পারে না। যদি এই নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারে তাহলে একটি বাচ্চাকে শিকার করতে পারবে না, তাই না? জি, তো এইটাই নির্দেশ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তোমার যারা সাথী সঙ্গী মুমিন সাহাবায়ে কেরাম তাদের ওপর তুমি সহনশীল হও, দয়াশীল হও, আর তাদের সাথে নম্র ব্যবহার করো, তাদেরকে তুমি দিনের শিক্ষা দাও, যারা দিনের শিক্ষা নেওয়ার জন্য আর দিন পালনের জন্য আগ্রহী। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ওয়াকুল ইন্নি আনা নাযীরুল মুবিন, হে নবী তুমি বলো যে আমি হচ্ছি প্রকাশ্য সতর্ককারী, প্রকাশ্যভাবে সতর্ক সাবধানকারী আল্লাহর পক্ষ থেকে। কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যেমন আমি আল্লাহ নাজিল করেছি আজাব, কামা আনজালনার উকুবা বা আজাব এখানে করে উজ্জ্বল রয়েছে, যেমন আমি শাস্তি নাজিল করেছি ভাগ বন্টনকারীদের ওপর, যারা বন্টন করে ফেলেছে, কি বন্টন করেছে, আল্লাহর বিধানকে ভাগ বটবটওয়ারা করেছে, কিছু মানব আর কিছু মানব না এরকম করেছে, ওদের ওপর যেমন আমি আজাব নাজিল করেছি। এখানে কাকে উদ্দেশ্য করা হয়েছে এই মর্মে একাধিক মত রয়েছে। এক প্রসিদ্ধ মত হচ্ছে যে ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়েছে। ইহুদি নাসারারা তারা ধর্মকে খেয়াল খুশি পালন করত, বরং তাদের তাওরাত এঞ্জিলের যেই বিধানটি তাদের জন্য জটিল লাগত আয়াতটাকে হজব করে দিত, শেষ আউট করে দিত। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আফাতু মেনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, আল্লাহ পাকের কিতাবের কিছুকে মানবে আর কিছুকে মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এরকম কাজ করে তাদের বদলা হচ্ছে ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছনা আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে, আখিরাতে কঠোর শাস্তি আর দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছিত করে দেবেন, যেমন ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছিত করে রেখেছেন, আল্লাহ পাকের গজব তাদের উপর রয়েছে। তো তাদেরকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলেছেন এখানে কামা আনজালনা আলাল মুক্তাসিমিন বোঝানো হয়েছে কোরাইশদেরকে, দ্বিতীয় মত, কারণ কোরাইশরা কোরআনে করিম সম্পর্কে এরা নানা মত পোষণ করেছিল। কোরআনে করিমের কিছু অংশকে তারা বলতো যে এগুলো হচ্ছে কবিতা কাব্য রচনা, হ্যাঁ করেছে মুহাম্মদ, আর কিছু অংশকে তারা বলতো এগুলো গণকের কথা, কিছু অংশকে বলতো এগুলো সেহের জাদু, এইগুলোর সঙ্গে জাদু লেগে যাবে, বিভিন্ন যে মন্তব্যগুলি করত। তো কোরআন সম্পর্কে তারা কি করেছে, ভাগ বটোয়া, কোরআনের আয়াতগুলিকে ভাগ বটোয়ারা করেছে, কিছু এইরকম কিছু ওইরকম, তাদেরকে বোঝানো হয়েছে তাদের ওপর আমি আজাব নাজল করেছি বা ইহুদীদের উপর আজাব নাজল করেছি। তৃতীয় মত কোন কোন তাফসীরকাররা বলেছেন সেটা হচ্ছে যে মুক্তাসিমিন মানে যারা কসম করেছিল, কসম থেকে মুক্তাসিমিন তাহলে ভাগ বন্টন করা না, ইক্তসাম মানে ভাগ বন্টন হয় আর কসম করার অর্থ হয়, শপথ করেছিল আর ষড়যন্ত্রমূলক শপথ। আর বোঝানো হয়েছে এর মাধ্যমে সোয়ালে আলী ইসলামের অসৎ জাতিকে, ওরা রাতের অন্ধকারে আপোষে শপথ করে তারা দৃঢ় সংকল্প করেছিল যে এই উটনিটিকে মারতে হবে, কসম করেছে, তাকাসামু বিল্লাহ, অন্য আয়াতে রয়েছে তারা আল্লাহর কসম করে, আবার আল্লাহর কসম করে আল্লাহর দেওয়া মুজেজা উটনিকে হত্যা করবে তারা। এর সাথে সাথে আরো তারা শপথ করেছিল যে লানু বাইয়াতান্নাহু আহলাহু, সোয়ালে আলী ইসলাম এই নবী যে আমাদের ধর্মের বিরুদ্ধে বলছে, আমাদের পুতুল প্রতিমা পূজার বিরুদ্ধে বলছে, একেও খুন করবো, এর পরিবারকে খুন করবো, ছেলে মেয়ে স্ত্রীকে খুন করে দেবো, এদের সম্পর্কে বলা হয়েছে ওদের উপর আজাব নাজল করেছিলাম। আল্লাযীনা জালুল কোরআনা ইযীন, যারা কোরআনকে বিভক্ত করে ফেলেছে, তাহলে কোরআন মানে যদি কোরআন হয় তাহলে তাফসীর হবে কোরাইশ, তাফসীর হবে কোরাইশ দ্বিতীয় তাফসীরটি মুক্তাসিমিন মানে। আর যারা বলেছেন যে ইহুদি নাসারা বোঝানো হয়েছে, তারা বলেছে যে কোরআন মানে আল্লাহ পাকের কিতাব, কোরআন মানে যা পাঠ করা হয়, এখানে কোরআন মানে তাওরাত, এঞ্জিলকে বোঝানো হয়েছে, ওরা তাতে বিভক্ত করে ফেলেছিল, কিছুকে মানত কিছুকে মানত না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের শপথ করে বলছি। আল্লাহ কার শপথ করছেন? স্বয়ং নিজের শপথ। নবীকে সম্বোধন করেছেন, তোমার রবের শপথ করছি, মানে আমি নিজের শপথ করছি। লানাসআলান্নাহুম আজমাইন, এদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করব, জবাব দিতে হবে এদেরকে। আম্মা কানু ইয়ামালুন, যা তারা করত তার সম্পর্কে, যা তারা করে এসছে বা করবে তা সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবো কিয়ামতের দিনে। ফাসদাবে মা তুমার ওয়ারিজ আনিল মুশরিকিন, সুতরাং প্রকাশ্যে তুমি পৌঁছিয়ে দাও, প্রকাশ্যে ঘোষণা করে দাও দিন ইসলামের দাওয়াতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত নাজেল হওয়ার আগে গোপনে গোপনে মক্কায় দাওয়াত দিতেন, মক্কি সুরা, মক্কায় লুকিয়ে লুকিয়ে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতেন, এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতেন। কোন জায়গায় দাঁড়িয়ে যাবেন আর লোকজন বসে আছে আর ইসলামের দাওয়াত দিচ্ছেন, এইরকম সাহস ছিল না, এরকম করার ক্ষমতাও ছিল না, অত্যন্ত দুর্বল ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথী সঙ্গীরা। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বেরিয়ে গিয়ে আইয়ুহ নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবার সামনে বলা শুরু করলেন। বিভিন্ন মৌসুমে, হজের মৌসুমে লোকজন যেখানে ভিড়ভাড় করে বসে আছে, যেখানে লোকজন আছে সেখানে গিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিচ্ছেন, আর যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের জন্য আমি যথেষ্ট রয়েছি, তুমি চিন্তা করিও না। আল্লাহ বলছেন ফাসতাবি মা তুমার, তুমি যা আদিষ্ট হচ্ছ তা প্রকাশ্যে বর্ণনা করে দাও, ঘোষণা করে দাও, জানিয়ে দাও। ওয়া আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিক বহুত্ববাদীদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাদেরকে এড়িয়ে চলো, তাদের পরোয়া করিও না। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজি, নিঃসন্দেহে আমি তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যথেষ্ট। ঠাট্টা বিদ্রুপ যারা করে, যারা মজাক করে, রহস্য করে, উপহাস করে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমার জন্য হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথেষ্ট। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিল, এরা কিছুই করতে পারবে না তোমার। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার, এরা কারা যারা নবীকে নিয়ে ঠাট্টা করে? তারা আসলে মুশরিক। মুশরিক আর মুশরিকদের অনুসারী ছাড়া, মুনাফিক ছাড়া নবীকে নিয়ে আর নবীর আদর্শকে নিয়ে কেউ ঠাট্টা মজা করতে পারে না। সুতরাং আপনি যখন সহি তৌহিদের দাওয়াত দিবেন, সহি আকিদার সুন্নতের দাওয়াত দিবেন, শিরক বিদাত থেকে সতর্ক করবেন, সমাজের বিদাতপন্থী শিরকপন্থীরা, হ্যাঁ পাপিষ্টরা, এরা দুনিয়া লোভীরা, পেট পূজারী মোল্লারা আপনাকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, হেও প্রতিপন্ন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাত আপনার সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে যে ঘোষণা আল্লাহ করেছেন আপনার জন্য তাতে একটা অংশ আছে, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিন, তুমি আল্লাহর দিনের কাজ করো, ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হবেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে, অন্য উপাস্য স্থির করে। ফাসাউফি আলামুন, তারা শীঘ্রই জানতে পারবে, দুনিয়ায়ও জানতে পারবে, যেমন বদর, আল্লাহ পাকের জিকির আজকার, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল বেশি বেশি করুন আপনি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে সাথে, হামদ ও সানার সাথে সাথে, গণগারের সাথে সাথে, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে সাথে, হামদ ও সানার সাথে সাথে, গণগারের সাথে সাথে পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ইত্যাদি ইত্যাদি। কখনো সুবহান আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ পাকের জিকির আজকার করেন। ওয়াকুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদাকারীদের অন্তর্ভুক্ত হওয়া মানে বেশি বেশি সালাত আদায় করো। ফরজ নামাজ তো আদায় করবে, তার সাথে সাথে সুন্নত দিনে 10-12 রাকাত আদায় করো, তারপরে তুমি তাহাজ্জুদের সালাত, সালাত তুল রাতে নির্জনে আল্লাহর সাথে চুপিসারে কথা বলো, আর তার সাথে সাথে দিনে সালাতুল জোহা মাঝে মধ্যে পড়ার চেষ্টা করো, ইশরাকের সালাত পড়ার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন ওয়াকুম মিনাস সাজিদ, সিজদাকারী শুধু সিজদার, সিজদায়ে তেলাওয়াত আর সিজদায়ে, দুটো সিজদা ছাড়া তৃতীয় কোন সিজদা নামাজের বাইরে নেই, ভালো করে শুনে রাখেন। হাদিস এবং ফিকার মাসলা, দুই রকমের সিজদা ছাড়া তৃতীয় কোন সিজদা নামাজবিহীন নেই। কি কি? একটা তো বলেই দিলাম, সিজদায়ে তেলাওয়াত বললাম, তেলাওয়াতে কোরআনে কারিমে 15টি সেজদা রয়েছে। সুতরাং নামাজের ভিতরে ওই আয়াতগুলি পড়ে না, নামাজের বাইরে পড়েন, কি করবেন? সেজদায় তেলাওয়াত করবেন। আর একটি সেজদা, সেজদায় শুকর। নবী সাল্লামের কাছে যখন কোন খুশির খবর আসত তখন সেজদায় লুটিয়ে পড়তেন, তো সেজদায় শুকর। এছাড়া বিদাতিদের সেজদা, বসে আছে আছে মসজিদে একটা সেজদা খাট করে দিল, তারপরে মসজিদে বেরিয়ে গেল, মাঝে মধ্যে ঘরে, এটা বিদাতি সেজদা। এরকম কোন সেজদা নেই। বেশি বেশি সেজদার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের কথা বলা হয়েছে, তার মানে বেশি নফল নামাজ পড়ার মাধ্যমে, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, ইশরাক সালাতুল দোহা পড়ার মাধ্যমে। যারা বিশেষ করে তাহাজ্জুদ পড়তে পারছেন না তাদের জন্য সালাতুল দোহা উত্তম বিকল্প, আর যারা তাহাজ্জুদ পড়তে পারছেন সবসময় কন্টিনিউ সালাতুল দোহা না, মাঝে মধ্যে সালাতুল দোহা পড়বে, মাঝে মধ্যে ছাড়বেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটাই করেছেন। ওয়াবুদ রাব্বাকা, হে নবী তোমার রবের ইবাদত চালিয়ে যাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে সুনিশ্চিত ক্ষণ আসা পর্যন্ত। সুনিশ্চিত ক্ষণ, ইয়াকিন মানে সুনিশ্চিত ক্ষণ, সুনিশ্চিত সময়, সুনিশ্চিত ক্ষণ কি? ইয়াকিনের এক বাক্যে তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সোয়ালেহীনদের তাফসীর হচ্ছে আজ পর্যন্ত যতগুলি মুফাসসিরিন রয়েছেন সকলে তাফসীর করেছেন কি তাফসীর? মত। কারণ এক তো মত সম্পর্কে আমি এটা ব্যাখ্যা এর আগে বলেছি যে মত সম্পর্কে মরতে হবে এই কথা মুসলিমও বিশ্বাস করে আর কাফেরও বিশ্বাস করে, তাই না? দুই নম্বর কথা, মতের পরে যা এখন বিশ্বাস করছে না অবিশ্বাসীরা, কাফের, মুশরিক, মোনাফেক আখেরাত পরকাল বিশ্বাস করে না, ঠিক কিনা? বিশ্বাস করে, পরকালের জীবন বিশ্বাস করে না, মরে গেল, শেষ হয়ে গেল, আর কিছু না, এক্সপায়ার হয়ে গেল, এটাই তো তাদের বিশ্বাস। কিন্তু মতের সাথে যা বিশ্বাস দুনিয়ায় করে না আখেরাত, সেটাও বিশ্বাস করবে। নালকের এই পয়েন্টটা মনে রাখেন, কাফের পর্যন্ত, নাস্তিক পর্যন্ত মতের সাথে সাথে সব বিশ্বাস করবে যা এখন বিশ্বাস করে না দুনিয়াতে। কবর রাজা বিশ্বাস করতে হবে, হইতে শুরু হয়ে গেছে, হ্যাঁ, আল্লাহ পাকের জাহান্নাম বিশ্বাস হয়ে যাবে, জান্নাতের কথা বিশ্বাস হয়ে যাবে, সব বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ পাক আছেন এ কথা বিশ্বাস হয়ে যাবে, আল্লাহ পাক ধরবেন, পকড়াও করবেন, আল্লাহ পাকের সাজা শাস্তি রয়েছে, সব বিশ্বাস তখন হয়ে যাবে। এই জন্য মতকে ইয়াকিন বলা হয়েছে, ইয়াকিন আসা পর্যন্ত। এই ইয়াকিন সম্পর্কে আর অন্যান্য জিহাদগুলিতে মুশরিকরা জানতে পেরেছিল, আর আখেরাতে মতের সাথে সাথে জানতে পারবে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আর নিঃসন্দেহে আমি জানি, আল্লাহ বলেছেন আমি জানি, আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফের মুশরিক অবাধ্যরা যা বলে অবাঞ্ছিত কথা ইসলামের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, এসব কথাই তোমার হৃদয় বা তোমার বক্ষ সংকুচিত হয়, মানে মনে কষ্ট হয়, মনে তোমার ব্যথা হয়, এ কথা আমি জানি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, এর সমাধান, এর চিকিৎসা, যখন আপনাকে কষ্ট দেবে তখন এর চিকিৎসা কি? আল্লাহ পাক চিকিৎসা বলে দিচ্ছেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক শ্রেণীর গুমরাহরা রয়েছে, মুলহিদ তাদেরকে বলেছেন, সুফি, এরা হচ্ছে পীরতন্ত্রে বিশ্বাসী, কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ তাদেরকে বলছেন ওয়াইস্তাদাল্লু বিহা আলা ইস্তাদাল্লু বিহা আলা তাখতিয়াতি মান যাহাবা মিনাল মুলাহাদা আনাল মারা মুরাদ বিল ইয়াকিন আল মারিফা। মুলহেদ বেদিনরা, এই সুফিদের মধ্যে যারা বেদিন বেধর্মী, তারা কি বলে যে এমন একটা উচ্চ স্তর আছে আল্লাহ ফানা হওয়ার, যে ফানা হয়ে গেলে, বিলীন হয়ে গেলে তখন আর এবাদত বন্দিগি লাগে না, তখন নামাজ রোজা হজ জাকাত লাগে না, তখন আপনার জন্য জেনা হারাম থাকে না ওই পীরের জন্য, তখন খুন করা হারাম থাকে না, আর তখন চুরি ডাকাতি করা হারাম থাকে না, তখন আমরা মুরিদানের বা মুরিদিনীকে নিয়ে খেলতামাশা করা আর তাদের ইজ্জত লুটাও হারাম থাকে না, বুঝলেন? এই জন্য তারা বলে যে মারিফতি এলেমের মাধ্যমে সে পীর সাহেব জেনে নেছে। তোমাকে যদি বলে যে মদে জায়নামাজ বিছিয়ে ভিজিয়ে ওতে নামাজ পড়ো, জায়নামাজ ধুয়ে, তারপর আপত্তি করবে না। এটা কোত্থেকে আসলো? এই বিধর্মীদের কথা, এটা এটা সুফি বেদিনদের কথা, এটা হচ্ছে সুফিজম, যাদেরকে ইবনে কাসির রহমাতুল্লাহ বলছেন যে এরা মুলহেদ। বলছেন যে ইয়াকিন মানে হচ্ছে মারিফত হাসিল করা, মানে আল্লাহ পাকে একবারে লয় হয়ে যাওয়া, যখন বিলীন হয়ে যাবে, ফানা পিল্লা হয়ে যাবে, তখন আর নামাজ রোজা করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান। ওয়াইন্নাম আল মুরাদু বিল ইয়াকিন হাহুনা আল মউত, এখানে ইয়াকিন বলতে মউত বোঝানো হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে পরে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী ইন্তেকাল করেছিলেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তো ওর সম্পর্কে বলছেন এর উম্মুল আলার বাড়িতে আনসারী এক মহিলা, তার বাড়িতে উসমান বিন মাজউন এই মুহাজির মেহমান ছিলেন, মুহাজিরদের প্রথম ইন্তেকাল হয় উসমান বিন মাজউনের, বলছেন তখন উনি সাক্ষী দিচ্ছেন যে আবু সাইফা শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, হিজরত করার পর আপনার ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমা ইউদরিক, তুমি কি করে জানলে যে আল্লাহ আকরামাহু, আল্লাহ সম্মানিত করলেন না অপমানিত করলেন, কি করে জানলে তুমি? ফাকুল তো বি আমি উমি ইয়া রাসূলুল্লাহ ফামান, তাহলে আর কে যাবে যদি এই লোক সম্মানিত না হয় জান্নাতে, না আর কে যাবে জান্নাতে, এই জন্য জান্নাতের সার্টিফিকেট আমি বললাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা হুয়া ফাকাদ জাআহুল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলে এর কাছে ইয়াকিন চলে এসেছে, মানে মত চলে এসেছে, ইয়াকিন মানে উসমান বিন মাজউনের মত চলে এসেছে। ওয়া ইন্নী লা আরজু লাহুল খাইর, এর জন্য আমি কল্যাণের আশাবাদী, কল্যাণের আশা করি যে আল্লাহর কাছে কল্যাণ সে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক কথা বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করেন। এখানে আমাদের সূরা হিজর তাফসীর শেষ হলো, আল্লাহ পাক যেন আমাদের দিনের খেদমত কবুল করে, দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, তাতে ইখলাস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।